ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدنهم سبلنا وإن الله لمع المحسنين وقال عليه الصلاة والسلام لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها میرے محترم دوستوں اور عزیزوں دنیا میں بہت سی محنتیں ہو رہی ہیں لیکن اللہ رب العزت نے ہدایت کے پھیلنے اور امت کی تربیت کا جو ضابطہ متعین کر دیا ہے وہ ضابطہ انبیاء علیہ السلام اور صحابہ کرام اور خصوصاً محمد صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے طریقۂ جہد کو ہدایت کا ضابطہ اور ہدایت کا راستہ متعین کر دیا ہے. اللہ نے فرمایا ہے جن کی محنت ہوگی ہمارے اعتبار سے ہماری رضا کے لیے ہم انہیں ہدایت البتہ ضرور دیں گے. اسلام تاکید، قانون تاکید، ثقیلہ تاکید، پھر تاکید، ہم ضرور ہدایت دیں گے ان لوگوں کو جن کی محنت صحیح ہوگی. میرے دوستو عزیزو، تجارت کی محنت سے، زراعت کی محنت سے، ملازمت کی محنت سے، حکومت کی محنت سے، ان ساری محنتوں سے ہدایت کے ملنے کا تصور کرنا محال ہے، ممکن نہیں ہے. یہ بات نہیں ہے کہ محنت تو ہو دنیا کا حاصل کرنے پر اور دعاؤں سے ہدایت مل جائے. اس زمانے میں جس کو دیکھو گے وہ دوسرے سے دعا کے لیے کہہ رہا ہوگا، خود ہی ہدایت کے لیے دعا کر رہا ہوگا کہ بھائی دعا کرو اللہ ہدایت دے دے. روڑوں کر اللہ سے ہدایت کو مانتے تو ہیں لیکن دنیا میں تو شخص کسی دنیاوی کام کے لیے بغیر محنت کی دعا نہیں مانگتا. اور ہر ایک سننے والا یہ کہے گا کہ آپ اس کے لیے محنت کیا کرتے ہیں جو آپ دعا مانگ رہے ہیں. لیکن اللہ کی شان کہ وہ ہدایت جس کا وعدہ اللہ رب العزت نے اپنے دین کے جوہد پر دینے کا کیا ہے، ہم اس کے لیے جوہد نہیں کرتے. اور پھر اگر جوہد بھی کرتے ہیں تو اپنے جوہد کو سنت کے مشابہ اور سنت کے مطابق نہیں کرتے. اللہ تعالیٰ نے اپنے راستے کے جوہد پر ہدایت کے دینے کا وعدہ تاکید کے ساتھ کیا ہے. محنت کیا ہے؟ محنت میں نہیں بتاؤں گا، محنت ہمارے تجربات سے میں نہیں آئے گی، محنت کام کرنے والے نہیں بتائیں گے. محنت تو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا معمول بن جائے گا. اس لیے کہ اس زمانے میں بھی جو عمل سنت کے زیادہ مشابہ ہوگا اس زمانے میں امت کے اندر ہدایت اس طرح پھیلے گی جس طرح ہدایت خیر القرون نے پھیلی ہے. انہیں صاحب سمجھ دیں کہ خیر القرون قیامت تک رہ سکتا ہے بشرطیے کہ ہم وہ راستہ و طریقہ اختیار کریں جو خیر القرون نے اختیار کیا گیا ہے. اس لیے میرے اپنے دوستوں عزیزوں مجھے آج یہ کرنا تھا کہ ہمیں اس محنت سے اپنی تربیت کا, اپنی ازا کا, تعلق کا واقع یقین ہو, دل سے دل سے یقین ہو اس محنت کے ساتھ, دل سے محنت کے ساتھ یقین ہو. اس لیے کہ اللہ رب العزت خود فرما رہے ہیں کہ اس سے اچھا دین ہو کس کا سکتا ہے جو دعوت اور عمل دونوں کو جمع کر دے. علماء نے لکھا ہے کہ یہ جملہ قرآن کی آیت ومن احسن قولا ممن دعا الى اللہ وعمل صالحا, علماء نے لکھا ہے یہ جملہ استفہام انکاری ہے. استفہام انکاری علماء جانتے ہیں تاکید کے لیے استعمال کیا جاتا ہے. اللہ تعالیٰ تاکید کے ساتھ فرما رہے ہیں کہ جو دعوے پر وہ عمل کرے گا. دیکھو بات یاد رکھے میرے دوستو عزیزوں, یہ تبلیغ اس لیے نہیں ہے کہ اس سے عمل سیکھ کر فارغ ہو جائیں, یہ کوئی مددگار نہیں ہے کہ اس طرح گئے عمل سیکھ کر پھر اس سے فارغ ہو جائیں. وہ جو دعوت اور عبادت میں کا تسلسل ہماری عبادات کے اندر کمال پیدا کرتا رہے گا اور ایمان کے اندر کمال پیدا کرتا رہے گا اور دعوت کے بقدر اعمال میں اللہ کا خوب محسوس ہوتا رہے گا, یہ اعتقاد نہیں ہے کہ اس سے آتی عمل سیکھ کر پھر اس محنت سے فارغ ہو جائے. اس طرح عبادات میں تسلسل ہے. وہ بزرگ کا آتا ہے آتی کا یقین کہ موت تک اللہ کے احکامات اور اس کے عبادات کا تسلسل موت تک ہے. اس طرح دعوت اللہ بھی عبادت کے ساتھ تسلسل کے ساتھ ہے, عبادت کی طرح تسلسل کے ساتھ ہے کہ جب دعوت دی جاتی رہے گی تو اعمال کے اندر کمال باقی رہے گا. اور یہ بات اس طرح یاد رکھو کہ جب مسلمان دعوت دینا چھوڑ دے گا تو سب سے پہلے اس کے دل سے اپنے دین کی عظمت نکل جائے گی. اس لیے کہ انسان کی فطرت ہے, اس کا مزاج ہے, جس چیز پر انسان اپنی جان و مال کو, اپنے وقت کو, اپنی صلاحیت کو لگاتا ہے, اس چیز سے اس کو ایسی محبت ہو جاتی ہے کہ پوری دنیا میں بھی اگر اس کے کام پر کہیں آ جائے تو اس کو برداشت نہیں کرتا. بس دعوت کی وجہ سے صحابہ کرام کی یہی کیفیت تھی. ابوبکر صدیق رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے کہ ابوبکر زندہ رہے اور جن میں نقصان ہو یہ نہیں ہو سکتا. میں زکات سے صرف رسی روکنے والوں کے لیے بھی مدینے کو خالی کر دوں گا, یعنی دین کا اتنا نقصان بھی برداشت نہیں ہوگا کہ اللہ کے فریضے میں, زکات کے فریضے میں جو فریضہ صرف مال والوں پر ہے, اس زکات کے فریضے میں اتنی بھی کمی آئے کہ زکات کی رسی ادا نہ کی جائے تو میں اس کے لیے بھی انتظار کروں گا. غور تو کرو کہ میں اس کی جو مدینے کو خالی کر دوں گا. اب غور تو کرو, اللہ کا سب سے بڑا فریضہ نماز وہ چھوڑا جا رہا ہو اور ایک مسلمان اپنے عمل پر اکتفا کر کے اللہ کے راستے کے خروج کو اہمیت نہ دے. یہ اس کا مطلب یہ ہے کہ ہمارے اندر سے دین کو قائم کرنے کا فکر, دین کو قائم کرنے کا فکر ختم ہو چکا ہے. یہ محنت اس لیے تھی, سارے عالم کا فکر اور غم ہر امام والے کے اندر پیدا کیا جاتا, ہر امتی کو رہتی امت کی تیاری کیا جاتا. مجھے ایک بات یاد کرنی ہے, حضرت فرماتے تھے کہ لوگ اس کام کے لیے اہمیت نہیں دیتے ہیں کہ اس کو کلمہ نماز سیکھ کرنے کی تحریک سمجھتے ہیں. بھائی یہ کوئی تنظیم ہے جو کلمہ نماز سیکھ کرنے کی محنت کر رہی ہے؟ نہیں میرے دوستو عزیزو, کلمہ نماز کا سیکھ ہو جانا یہ تو اس کام کا ابتدائی درجہ ہے, ابتدائی درجہ ہے. حضرت فرماتے تھے کہ امت اس کام کو کلمہ نماز سیکھ کرنے کی تحریک سمجھتی ہے, اس سے اس کو اہمیت نہیں دیتی. حالانکہ دعوت کا مقصد ہے اپنے کلمہ نماز کے اندر نور اور چراغ پیدا کرنا, کیونکہ دعوت اللہ کے راستے میں نکل کر ایمان اور اعمال کی طرف دوسروں کو بلانا یہ اپنے ایمان اعمال میں کمال پیدا کرنے کے لیے ہے. ہمارا سالانہ خروج, ہمارے روزہ اس سے چھوٹ جائیں گے کہ ہم نے اب تک اس محنت کو اپنے اعمال اور ایمان میں کمال پیدا کرنے کی غرض سے نہیں کیا. اللہ بھی معاف فرمائے, اگر قرآن نکلیں گے بھی تو وہ اس سے نکلیں گے کہ دوسرے کا تقاضا ہے, اجتماع کا تقاضا ہے. اگر قرآن نکلیں گے بھی تو وہ دوسروں کی غرض سے نکلیں گے. حالانکہ دعوت دائی کی اپنی ذات کے لیے ہے, دعوت دائی کی اپنی ذات کے لیے ہے. وہاں صاحب میں لکھا ہوا ہے کہ دعوت ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے. یہ دعوت کے بقدر ایمان اور اعمال کے اندر کمال پیدا ہوگا. ہم اس محنت کی پہلے غرض کو سمجھیں کہ آخر ہر ایمان والے کے ذمہ کیوں ضروری ہے کہ وہ عبادت کے ساتھ ساتھ دعوت کو مسلسل کرے, کیونکہ دعوت عبادات کے اندر کمال پیدا کرنے کے لیے ہے. کہ میں نے قرآن کی آیت کا ترجمہ کیا کہ اللہ فرماتے ہیں اس سے اچھا دین ہو اس کا سکتا ہے جو دعوت دے کے ہی عمل کرے. نحمده ونصلي على رسوله الكريم اما بعد میں خواجا چورا پڑا کرتے سے مہربانی کرے بسے جائے نجی جگہ بسے جائے اور بولتے سے کتا جی بھائی دنیا کے ہدایت مانوش ہدایت پہ جائے ہدایت پرچار پرسار ہے ہدایت سب مانوشر مدد آسے ایٹار جن ایک محنت دعوت والا محنت ہی ہلو এটার একমাত্র মেহনত. এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিদায়াত ওয়ালা মেহনত নিয়েই আসছেন. সেই দাওয়াত ওয়ালা মেহনত ছাড়া অন্য কোনো দুনিয়ার মেহনতের দ্বারা হিদায়াত মিলবে না এবং হিদায়াত পাওয়া যাবে না. হিদায়াত পাওয়ার জন্য একটাই মেহনত, সেটা হল নবীরা যে মেহনত করছেন এবং হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন সেই মেহনতের দ্বারাই হেদায়েত মিলবে. আল্লাহ তাআলা বলতেছেন যে যে আমার জন্য আমার হয়ে মেহনত করবে আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়েত দিব. আল্লাহ তাআলা এখানে খুব তাকিদের সঙ্গে বলতেছেন এবং প্রবল তাকিদ, একবার তাকিদ নয় দুইবার তাকিদ, তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়েত দেব. তো হেদায়েতের যে মেহনত সে মেহনত দুনিয়ার মেহনত নয়, কেউ হুকুমতের লাইনে মেহনত করতেছে, কেউ ব্যবসার লাইনে মেহনত করতেছে, কেউ খেত কৃষির লাইনে মেহনত করতেছে, আর দোয়া চেয়ে বলে দিচ্ছে, দোয়া করতেছে, খুব কান্নাকাটি করে করে দোয়া করতেছে আল্লাহ হেদায়েত দিত তাকে, হেদায়তের জন্য দোয়া চাইতেছে মানুষের কাছে. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, শুধু দোয়া চাওয়া নয়, দুনিয়াতে এমন কোন মানুষ নাই কি যে মেহনত করে না আর দোয়া চায় দুনিয়ার লাইনে. একজন ব্যবসায়ী করে না আর সে দোয়া চায় যে তার ব্যবসায় যেন মুনাফা হয়। একজন বিবাহই করে নাই আর সে মানুষের কাছে দোয়া চায় যে তার জন্য তার কোন তার কারণে এক সন্তান হইতো. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যেরকম দুনিয়ার লাইনে মানুষ এরকম বোকামি করে না যে সে মেহনত করে না শুধু দোয়া চেয়ে বেড়ায়, কিন্তু এখানে মানুষের বোকামি, আমাদের বোকামি সেটা হল এই যে আমরা হিদায়তের জন্য মেহনত তো বুঝি না, হিদায়তের জন্য মেহনত করা লাগবে এটা আমরা বুঝি না, কিন্তু আমরা হিদায়তের দোয়া করতেছি আর হেদায়তের জন্য দোয়া চেয়ে বেড়াইতেছি. মেহনত দোষটা বুঝব, আল্লাহ তাআলা এই হেদায়তের জন্য মেহনত শর্ত রাখছেন, মেহনত করতে হবে. ওই মেহনতটা কি মেহনত, যে আমি আপনি যদি মনে চায় যেরকম ভাবে মনে চায় সেরকম মেহনত করব, বলে যে না ওই মেহনতও আল্লাহ তাআলা তার নবী পয়গম্বরদেরকে দিয়ে যে মেহনত করেছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ পাকের কাছ থেকে নবীর কাছ থেকে যে মেহনত পাইছিলেন, যে মেহনত তারা করছিলেন, সেই মেহনতই হল হেদায়তকে হাসিল করার মেহনত। ওই মেহনত ছাড়া হেদায়ত আসবে না। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে হেদায়ত মেলার জন্য যে মেহনত, ওই সেই মেহনত হল হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সঙ্গে যত মিল হবে, যত নিকটবর্তী হবে, ওই মেহনতের দ্বারা দুনিয়াতে হেদায়ত আসবে, মানুষ হেদায়ত পাবে। হেদায়ত পাওয়ার জন্য মেহনত হল জরুরি হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করছেন হেদায়তের জন্য ওই মেহনতই হেদায়ত আসার মেহনত। যত ওই মেহনতের সঙ্গে আমাদের মেহনতের মিল হবে তত আমরা হেদায়ত হাসিল করতে পারব। এই জন্যই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দাওয়াতওয়ালা মেহনত যে এই মেহনতি যত বেশি দাওয়াতওয়ালা মেহনত রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের সঙ্গে মিল হবে, তত এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা হেদায়েত দুনিয়াতে ফেলাবে এবং হেদায়েত দুনিয়াতে জিন্দা হবে, হেদায়েত আসবে মানুষের জিন্দগিতে। আল্লাহ তাআলা কোরআনের পাঠের মধ্যে বলছেন এই কথা, ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে তার চেয়ে উত্তম দিন আর কার হইতে পারে, অর্থাৎ তার চেয়ে উত্তম দিন বলা আর কে হইতে পারে যে দাওয়াতের সঙ্গে আমলকে মিলায় করে, একত্রে করে, অর্থাৎ আমলও করে, এবাদতও করে, বন্দেগীও করে, সঙ্গে সঙ্গে দাওয়াতের মেহনতও করে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওলামায়ে কেরাম বুঝলেন যে ইস্তিফহামে ইনকারি, অর্থাৎ এমন ভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন যে তার চেয়ে কার দিন উত্তম হবে, যে দাওয়াতের সঙ্গে, যে আমলের সঙ্গে দাওয়াতকে মিলাইয়া চলতেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইস্তিফহামে ইনকারি যেটা, এটা তাকিদের জন্যই হয়ে থাকে, অর্থাৎ অবশ্যই তার দিনই উত্তম যে কিনা দাওয়াতের মেহনত এবং ইবাদতের মেহনত দুটোকে একত্রে করে, দাওয়াতও দেয় ইবাদতও করে, শুধু ইবাদত করে তা নয়, ইবাদতের সঙ্গে সঙ্গে দাওয়াতের মেহনতও করে, দুটোকে একত্রে করে, তার চেয়ে উত্তম দিন আর কারো হইতে পারে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আজ তো আমরা মনে করতেছি যে দাওয়াত দিলাম, তো আমি দাওয়াত থেকে দাওয়াত চার মাস লাগাইলাম অথবা চিল্লা লাগাইলাম, তো আমি দাওয়াতের মেহনত করে নিছি, দাওয়াত থেকে অবসর হয়ে গেছি। উনি বলেন যে ভাই, দাওয়াত থেকে, দাওয়াতের মেহনত থেকে কখনো অবসর হওয়া নাই, যেমন নাকি ইবাদত এটা মৌত পর্যন্ত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন যেটাকে ইবাদত বলে, এটা যেমন মৌত পর্যন্ত করতে হবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলতেছেন আপনার রবের আপনি ইবাদতের বন্দেগি করতে থাকেন, যাহা তাকে এমনকি মৃত্যু এসে যায়, মৌত এসে যায়, অর্থাৎ মৌত পর্যন্ত আল্লাহ তাআলার বন্দেগি যেমন করতে হবে, তেমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হিদায়তকে হাসিল করার জন্য, দিনকে জিন্দগিতে আনার জন্য দাওয়াতওয়ালা মেহনতও করতে হবে। যখন এই দাওয়াতওয়ালা মেহনত ছেড়ে দিবে মানুষ, তো বলে যে ভাই, সবচেয়ে প্রথম মানুষের ভিতর থেকে যেটা বের হয়ে যাবে সেটা হলো তার দিনের আজমত এবং তার দিনের গুরুত্ব, আর তার দিনের বড়াই তার অন্তর থেকে বের হয়ে যাবে। যে সে দিনকে কোনো জিনিস মনে করে না, যখন দাওয়াতের মেহনত ছুটবে তো দিনের কোনো আজমতই তার অন্তরে বাকি থাকবে না। আর এটা তো মানুষের স্বভাবগত জিনিস, যে জিনিসের জন্য মানুষ মেহনত করে সেই জিনিসেরই আজমত তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। দুনিয়ার লাইনে যে মেহনত মানুষ করতেছে, যে লাইনে মানুষ মেহনত করে, ব্যবসার লাইনে করে, ক্ষেত কৃষির লাইনে করে, ঘর বাড়ি বানাইবার লাইনে করে, ওই সমস্ত মেহনতের মধ্যে যখন সে ওই লাইনে মেহনত করে, তার ওই মেহনতের জিনিসের মধ্যে সামান্য পরিমাণ আঁচ আসুক, এটাও সে বরদাস্ত করে না, এটাও সে সহ্য করতে পারে না, যে তার ব্যবসায় কোনো ক্ষতি হোক সে সহ্য করতে পারে না, সে তার ঘর বাড়ি এটার জন্য মেহনত করছে, এটার মধ্যে সামান্য একটু ক্ষতি, এটাকে সে সহ্য করতে পারে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে দিনের মধ্যে সামান্যতম একটুখানি ক্ষতি হোক, এটাও মানুষ বরদাস্ত করতে পারবে না যখন কিনা দাওয়াতওয়ালা মেহনত চলবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই দাওয়াতের মেহনতের সঙ্গেই চলতেছিলেন, অনবরত এই দাওয়াতের মেহনত চলতেই ছিল, কোন সময় এই দাওয়াতের মেহনত সাহাবাদের জমানায় বন্ধ হয় নাই, শেষ হয় নাই, বলে আমরা দাওয়াতের মেহনত যথেষ্ট করে নিছি, এবার আমরা ইবাদত বন্দিগি করবো, এরকম হয় নাই, বরং বরাবর তাদের মধ্যে এই দাওয়াতওয়ালা মেহনত চলতেছিল, এই জন্যই তাদের দিলে, তাদের অন্তরে এই দিনের আজমত এতখানি ছিল যে দিনের জন্য মেহনত করতে বলা তারা সামান্যতম দিনের মধ্যে একটুখানি ক্ষতি হবে অথবা একটু কম হবে এটাও তারা সহ্য করতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে যখন যাকাত দেবার জন্য মানুষ অস্বীকার করলো, অনেকে যাকাত দিতে অস্বীকার করলো, তো তিনি বললেন যে না, আমি তো এই যাকাত দিবে না, এটা নয়, শুধু বলে যাকাতের জানোয়ারের সঙ্গে যে রশি দিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জমানায়, সেই রশিও যদি না দেয়, ওই রশির জন্য হলেও আমি সারা মদিনাকে খালি করব এবং এই এদের থেকে আমি ওই রশিও গোসল করে ছাড়ব। দিনের মধ্যে একটা রশি বলে যে এইটাও কম হবে, বলে এটাও বরদাস্ত হইতেছিল না, সহ্য করতে পারতেছিলেন না। আর তিনি একথা বলতেছেন যে আবু বকর জীবিত থাকতে দিনের মধ্যে ক্ষতি হবে, দিনের কম হবে, দিন কমে যাবে, বলে এটা আবু বকর সহ্য করবে না। তো মেরে মহতারাম দোস্তা বুঝব, মানুষ দিনের লাইনে, যে কোনো লাইনে মানুষ মেহনত করে, সেখানে কোনো ক্ষতিকে সে সহ্য করতে চায় না। আর যখন মেহনত করে না কোনো জিনিসের, তো সেই জিনিসের কোনো গুরুত্বই তার অন্তরের মধ্যে থাকে না, যে সেই জিনিসের মধ্যে কম হোক আর ওই জিনিস মিটে যাক, এটার গুরুত্বই তার অন্তরের মধ্যে, এটার জন্য কোনো ব্যথা তার অন্তরের মধ্যে সে অনুভব করে না। এই জন্যই মেরে মহতারাম দোস্তা বুঝব, মহানাই রিয়াস রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে দিন এটা যে মানুষের জিন্দগিতে আসবে, হিদায়ত যে মানুষের জিন্দগিতে আসবে, এটার জন্য ওই মেহনত শর্ত, ওই মেহনত জরুরি, যেই মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছিলেন, এবং যেই মেহনতকে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিয়েছিলেন এবং ওই মেহনতকে তারা করছিলেন, সেই মেহনত জরুরি। এরকম নয় যে ভাই যার যা মনে চলো, যেরকম ইচ্ছা সেরকম সে মেহনত করলো বলে না, এই মেহনতের মিল যতখানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মেহনতের সঙ্গে মিল হবে, তত মানুষের জিন্দগিতে হেদায়ত আসবে, তত এরকম ভাবে দিন দুনিয়াতে জিন্দা হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, জরুরি হলো এই কথাটা বুঝা যে এই দাওয়াতওয়ালা মেহনত কতখানি গুরুত্ব রাখে। এরকম নয় যে ভাই এই দাওয়াতওয়ালা মেহনত আমি কিছু সময়ের জন্য করলাম, তারপরে এই মেহনতকে ছেড়ে দিলাম, মনে করলাম যে আমার মেহনত হয়ে গেছে, না, এই মেহনত থেকে অবসর হওয়া নাই, মন পর্যন্ত অবসর হওয়া নাই। যেরকম এবারের বন্দীগি থেকে মৃত্যু পর্যন্ত কোনো অবসর নাই, মানুষ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলবে এবং সে আল্লাহ তাআলার বন্দীগি করবে, ঠিক এমনিভাবে দাওয়াতওয়ালা মেহনতও মৌত পর্যন্ত সে এই দাওয়াতওয়ালা মেহনত করতে থাকবে। এই মেহনত মানে যে রেওয়াজি মেহনত নয়, যেমন মানুষের মনে চায় তেমন নয়, ওই মেহনত ওই মেহনত হইতে হবে যেই মেহনত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই যে মেহনতকে করছিলেন, সেই মেহনত হইতে হবে। যখন ওই মেহনত হবে তো আল্লাহ তাআলা মানুষকে হেদায়ত দিবেন, মানুষের দিলের ভিতরে হেদায়তকে ঢালবেন। এই জন্য বলে যে ঈমান আর আমলে সালে নেক আমল, এটা এটা হাসিল করার জন্য যে মেহনত, সেই মেহনতই হল এই দাওয়াতওয়ালা মেহনত। এই মেহনত থেকে কখনো অবসর হওয়া নয়, এবং এই মেহনত ওই মেহনতই যে মেহনত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা করছিলেন, তাদের মেহনতের সঙ্গে যত এই মেহনতের মিল হবে, আমাদের মেহনত যতই তাদের মেহনতের সঙ্গে মিল হবে, ততই মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহ রাব্বুল ইজ্জত দিনকে দুনিয়াতে জিন্দা করবেন এবং দিনের আজমত মানুষের অন্তরের মধ্যে পয়দা হবে, মানুষ দিন মানে দিনের সঙ্গে চলবে। এই জন্য ওই মেহনত করতে হবে যে মেহনত সাহাবারা করছিলেন, এই মেহনত থেকে অবসর হওয়া নাই, চিল্লা তিন চিল্লা দিয়ে অবসর হয়ে যাওয়া নয়, এটা তো অনবরতই মেহনতকে করতে হবে। আর মেরে মহতারাম দোস্তা উনি বলতেছেন কথা যে এই মেহনত অপরের জন্য নয়, বরং এই মেহনত তো আমার নিজের জন্য, যখন আমি মেহনত করব তো আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। কাজে অনেক সময় মানুষ এ কথা মনে করে, পুরানো সাথীরা মনে করেন যে এখন এই ইস্তেমার তাকাদা, তো এখন এই ইস্তেমার তাকাদা হিসাবে আমাকে সময় লাগাইতে হবে, ইস্তেমার জন্য সময় লাগাইতেছি, অথবা মানুষের মধ্যে দিন আসুক এটার জন্য সময় লাগাইতেছি, না, মেরে মহতারাম দোস্তা বুঝব, এই রাস্তার মেহনতটা হল নিজের জন্য, সর্বপ্রথম নিজের জন্য আমি এই মেহনতকে করব, যখন আমি নিজের জন্য এই মেহনত করব তখনই আল্লাহ তাআলা ওই কথাটা আমার উপরে খাটবে, যে কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে যে কিনা দাওয়াত আর আমলকে একত্রে করে। তো দাওয়াত আর আমল একত্রে করব যখন, তো আমার দিন উত্তম থেকে উত্তম হতে থাকবে। বলেন যে মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহি বলছেন এই কথা যে দাওয়াতওয়ালা মেহনত এটা তো ঈমান আর আমলের মধ্যে নূর পয়দা করার জন্য, ঈমান আর আমলকে শক্তিশালী করার জন্য এবং তার মধ্যে জেলা আর উজ্জ্বলতা আনার জন্য এই দাওয়াতওয়ালা মেহনত। আর প্রত্যেকেই নিজের ঈমান আর আমলের মধ্যে নূর পয়দা করা এইটার সে মুখাপেক্ষী, তার ঈমান শক্তিশালী হয়, তার আমল উত্তম থেকে উত্তম হয়, উন্নত থেকে উন্নততর আমল হয়, এটা তো সবাই নিজেরই জরুরত, নিজেরই প্রয়োজন। কাজে এই জন্যই বলেন যে ভাই এই মেহনত তো আমি নিজের জন্য করতে হবে, আমাকে অন্যের জন্য নয়। যখন আমি নিজের জন্য করব তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ঈমানের উপরে মজবুত করে দিবেন এবং আল্লাহ তাআলার হুকুম উপরে চলা আমার জন্য সহজ হয়ে যাবে, আর এর সাথে সাথে আল্লাহ তাআলা অন্যদেরকেও হিদায়ত দিবেন। দাওয়াত কা খাসা হ্যায় ইয়াকিন পেদা করনা, হমারে ইয়াকিনো কে বিগড়নে কা আর ঈমান কে জওয়াব কা জো আসল বুনিয়াদি সবব হ্যায় ওহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কি মেহনত আর মুসলমান কি দাওয়াত মে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কা নিকল জানা ইহি وجہ ہے کہ ہمارے دلوں سے کلمہ اخلاص نکلا ہوا ہے۔ میرے دوست عزیزوں دعوت کا خاصہ ہے یقین پیدا کرنا، ایسا بات ہے جس چیز کو اپنے اندر پیدا کرنا چاہتے ہو اس کو بسی وجہ تبدیل کرو۔ بسی وجہ تبدیل کرنا اس کو کہتے ہیں کہ اپنی محنت کو کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص اور اس کا یقین حاصل کرنے کے لیے اپنی محنت کو صحابہ کے طریقے پر لاؤ۔ میرے بزرگ دوست عزیزوں اس زمانے میں تو مسلمان اس کو اہمیت ہی نہیں دیتا کہ ایمان کو کوئی پیڑھنے کی چیز ہے، حالانکہ اللہ رب العزت نے ایمان والوں کو ایمان والے کا حکم فرمایا ہے۔ اللہ نے فرمایا یا الذین آمنوا آمنوا، اے ایمان والوں تم ایمان لاؤ۔ صحابہ کرام کو حکم دیا آپ نے کہ اپنے ایمان کی تصدیق کرتے رہا کرو کلمہ لا الہ الا اللہ کی کثرت سے۔ میرے بزرگ دوست عزیزوں اس محنت کا بنیادی مقصد اپنے اور سارے عالم کے انسانوں کے یقینوں کو بدلنا ہے، اور یقین کی تبدیلی یہ صرف ہمارے بس کی بات نہیں ہے، ہمیں اللہ تعالیٰ سے رو رو کر ایمان کی حقیقت کو مانگنا بھی ہے۔ لیکن یہ بات یاد رکھنا کہ صرف اس کے لیے دعا کافی نہیں ہے۔ صحابہ کرام ایمان کو اللہ سے مانگا کرتے تھے، اور مسنون دعاؤں میں اللہ سے ایمان مانگا گیا ہے، اللهم إني أسألك إيمانا يباشر قلبي، اللهم إني أسألك إيمانا لا يرتد، إيمان كمانا كي أنا سند دعاوه۔ لكن مسلمان یہ نہیں جانتا کہ ایمان کو سیکھنے کا اور ایمان کی پختگی کا اور ایمان میں زیادتی کا طریقہ محنت کیا ہے۔ بس مجھے عرض کرنا ہے وہ ضروری۔ صحابہ کرام باوجود ہے کہ ایمان کی چوٹیوں کو پہنچے ہوئے تھے، وہ غیب کا مشاہدہ اس طرح کرتے تھے جس طرح مشاہدات کا مشاہدہ کرتے ہیں، لیکن حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے تلبیہ یہ فرمایا حضرت حارث بن مالک رضی اللہ تعالیٰ عنہ سے کہ حارث عرب کا فیضان کہ تمہارے لیے غیب مشاہد تو ہو گیا ہے، مگر اس پر جمع رہنا کہ ایمان مومن کے اندر سے اتنا آسانی سے نکل جاتا ہے جسے پہلے میں کتے کو اتار دیا جائے۔ صحابہ کرام باوجود یہ کہ ایمان کی چوٹیوں کو پہنچے ہوئے تھے، لیکن پھر بھی ان کو حکم تھا کہ اپنے ایمان کی تصدیق کرتے رہو۔ مجھے بہت ہی ضروری بات کرنی ہے سبھی سے بھی کام کرنے والوں سے، ایمان کے سیکھنے کو مستقل کام سمجھو، اور ایمان کے سیکھنے کو صحابہ کے طریقے پر لاؤ۔ وہ طریقہ یہی ہے کہ مسجدوں میں ایمان کے حلقے قائم کر کے باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو جتنے مسجد سے باہر کے پھیلے ہوئے مادی نقشے ہیں جہاں ہوا کے غیر تو ہونے کو بولا جاتا ہے اللہ کے غیر سہنے کو سنا جاتا ہے, اللہ کے غیر سہنے کو سوچا جاتا ہے, اور اللہ کے غیر سہنے کا عقیدہ اور اس کا یقین دل میں بیٹھتا ہے. وہاں کے ماحول سے ایمان والوں کو اٹھاؤ اور مسجدوں میں ایمان کے حلقوں میں لا کر جوڑو. آپ یہ بات یاد رکھیے گا کہ ہمارے گشت اور ملاقاتیں جس کو مسجد کی ڈھائی گھنٹے کی محنت کہنے لگے ہیں, یہ محنت باہر کی محنت مسجد کے ماحول میں لانے کے لیے ہے. یہ میں مقام پر صحابہ کا گشت, یہ میں صحابہ سے نقل کر رہا ہوں کہ صحابہ کرام مسجد نبوی میں ایمان کا حلقہ قائم کرتے اور صحابہ سے ملاقاتیں کرتے اور ملاقاتیں کرتے مسجد میں ایمان سیکھنے کے عنوان پر جمع کرنے کے لیے. دیکھو میری بات یاد رکھنا, مسجد میں ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرنے کے لیے ملاقاتیں کرتے. عبداللہ بن رواحہ, معاذ بن جبل, عبید بن کعب, ابو ہریرہ رضی اللہ عنہ, عمر بن خطاب, یہ تمام صحابہ رضوان اللہ علیہم اجمعین, ان کا معمول یہ تھا کہ یہ ایک عرصے دو دو سے ملاقات کرتے اور کہتے خود بنا اٹھو ہمارے ساتھ, تعال بنا آ ہمارے ساتھ, اجلس بنا بیٹھو ہمارے ساتھ مسجد میں, کچھ دیر کے پر ایمان دیا ہمیں. میرے بزرگ دوست عزیزوں, یہ بات ہم سب سمجھ لیں اچھی طرح کہ ہماری ملاقاتیں صحابہ کی نقل ہے. صحابہ کرام کا خود معمول تھا کہ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کر کے باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں لاتے تھے. ہمارا بھی کام یہ ہے کہ ہم گشتوں کے ذریعے ہر ایمان والے سے ملاقات کریں, ہر ایمان والے کو دعوت دیں اور اس کو خوشامد کر کے مسجد کے فضائل بتلا کر اس کے ماحول میں لے آویں. خوب مسجد کے فضائل بتلاؤ. مسجد کی طرف قدم اٹھانے والے کو اللہ رب العزت پانچ طرح سے اکرام فرماتے ہیں, اس پر رحمت نازل فرماتے ہیں, اس کو راحت عطا فرماتے ہیں, اس کو اس طرح سے تیزی سے گزارنے والے ہیں اور اس کو جنت میں داخل کرنے والے ہیں اور اللہ ہمیشہ کے لیے ان سے راضی ہونے والے ہیں. یہ پانچ وعدے حدیث میں کیے ہیں اور اللہ نے دو وعدے قرآن میں کیے ہیں کہ مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دوں گا اور مسجد کے آباد کرنے والوں کو ہدایت عطا فرماؤں گا. یہ اللہ کا وعدہ ہے, ہدایت عطا کروں گا مسجد کے آباد کرنے والوں کو اور اس کے دلوں میں غیر کا خوف نکال دوں گا. میرے محترم دوستو, ایک حدیث میں تو یہاں تک فرمایا ہے کہ جو مسجد کی طرف قدم اٹھائے دین کی کسی بات کو سیکھنے کے لیے یا دوسروں کو سکھلانے کے لیے مسجد کی طرف آئے, اللہ تعالیٰ ان کو ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں. اس طرح بھی میں کر رہا کہ ایمان کو سیکھنے کا کی محنت کیا ہے, طریقہ کیا ہے. وہ طریقہ محنت یہ ہے کہ ہم گشتوں کے ذریعے جتنے مسجد سے باہر کے مالی نقشے ہیں ان نقشوں سے لوگوں کو نکالیں اور مسجد میں ایمان سیکھنے کے عنوان پر مسجدوں میں لا کر جمع کریں. اب مسجد کی جماعت کا کام یہ ہے کہ کوئی مسجد کی جماعت اپنی مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہ چھوڑے. مسجد کے اندر دو تین ساتھیوں کو مسجد میں چھوڑ دو اور باقی ساتھی ملاقاتیں کر کے ہر ایمان والے کو مسجد میں آنے پر آمادہ کریں. جو مسجد میں آ جائیں, اصل بات تو مسجد کے ماحول میں ہونی چاہیے, تشکیل اجتماعی ماحول چاہتی ہے, اصل بات مسجد کے ماحول میں ہونی چاہیے. حضرت صلی اللہ علیہ وسلم نئے آنے والے وفود کو مسجد میں رکھتے, بلکہ تقریب سے سب سے زیادہ سخت اسلام کے بارے میں آپ نے ان کو مسجد میں رکھا. جب وہ آئے تو ان کو مسجد میں رکھا اور یہ فرمایا صحابہ کرام سے کہ میں نے ان کو مسجد اس لیے رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. جب ایک کافر کا دل اسلام کے لیے نرم ہو سکتا ہے مسجد کے ماحول سے, تو ایک مسلمان دین کے لیے تیار نہیں ہو سکتا مسجد کے ماحول سے. مسجد فرشتوں کے نزول کی جگہ ہے. حدیث پاک میں جو فرمایا ہے کہ ایمان ذکر کے حلقوں کو فرشتے آسمان تک اپنے پروں سے گھیر لیتے ہیں. یہاں ذکر کے حلقوں سے اللہ کے احکامات, اس کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی کے تذکرے مراد ہیں. ذکر کی مجلس سے مسجد کے اندر ایمان کے وجہ سے مراد ہیں, جس میں اللہ کے احکامات, اللہ کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی اور جن دو کے تذکرے ہوں. علامہ نووی رحمۃ اللہ علیہ نے فرمایا ہے کہ مسجد میں ایمان کے حلقوں میں یہ سارے کام کیے جائیں, اس کو ایمان کا حلقہ کہتے ہیں. اس ذکر اس کو ہی ذکر کا حلقہ کہا جاتا ہے. ذکر کا حلقے کا مطلب یہ ہے کہ اللہ کے تذکروں کے حلقے جس میں اس کے احکامات اور اس کی صفات اور اس کی قدرت اور اس کی بڑائی اس کی عظمت یہ سارے تذکرے اس میں شامل ہیں. اس حلقے کو فرشتہ آسمان تک اپنے پروں سے گھیر لیتے ہیں. اس کے لیے میں اس کی عرض کرا رہا کہ مسجد میں جمع کرو, کیونکہ فرشتوں کا اپنے پروں سے گھیر لینا حلقے کو یہ اس کی یہ مسجد کی شرط کے ساتھ ہے. کیونکہ حدیث سے صراحت ہے کہ اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر مختلف زبان مختلف رنگ مختلف قوموں کے لوگ جب ایک حلقے میں جمع ہو کر اللہ کے تذکرے کرتے ہیں تو فرشتے آسمان تک اپنے پروں سے گھیر لیتے ہیں. ایک مرتبہ صلی اللہ علیہ وسلم نے مسجد کے اندر ایسے حلقہ لگا ہوا دیکھ کے فرمایا کہ کاش تم وہ آسمان کا دروازہ دیکھ لیتے جو ابھی کھلا ہے, اور اللہ رب العزت تمہیں دیکھ کر خوش ہو رہے ہیں اور فرشتوں کے سامنے فخر فرما رہے ہیں کہ دیکھو میرے بندوں کو کہ وہ مسجدوں میں ایمان کے رکھ قائم کر کے میرے تذکرے کر رہے ہیں. میرے دوست عزیز و بزرگوں, دیکھو میرے تاکی سلام, اپنے کام کو رسم اور رواج سے بچاؤ, اپنے کام کو سنت کی طرف لاؤ. یہ دیکھو صحابہ نے ایمان سیکھنے کے لیے کیا کیا ہے, اپنے کام کو سنت کی طرف لاؤ. دیکھو میری بات یاد رکھو, رواج کیا تقاضا ہوگا, دین وہاں پہنچاؤ جہاں مسلمان ہے. اس زمانے میں دین آراز اور اسباب کے ذریعے ساری دنیا میں نشر کیا جا رہا. اللہ تعالیٰ نے دین کے پھیلنے کا جو ضابطہ قرار دیا ہے وہ مسلمان دین کو عملی طور پر لے کر پھرے, اس کو اللہ نے ضابطہ بنایا ہے. اگر یہی طریقہ دین کے پھیلنے کا ہوتا تو انبیاء علیہ السلام ان نشر اشاعت کے آلات اور اسباب کے زیادہ حقدار ہوتے. اللہ تعالیٰ نے تو انبیاء اور صحابہ کرام کو لمبے لمبے سفروں پر, ابراہیم علیہ السلام جتنا لمبا سفر ہوا کہ ہندوستان کے حدود سے گزرے ابراہیم علیہ السلام اپنے سفر میں, بلکہ بعض صحابہ کا جو گزر ہندوستان سے ہوا ہے جو روایت میں ملتا ہے, بعض صحابہ کا گزر ہندوستان سے ہوا ہے جو روایت میں ملتا ہے. جی غیر دوستوں, بہت زیادہ کہ رواج کا خدا ہوگا دین وہاں پہنچا تو جہاں مسلمان ہے. نہیں, دیکھو صحابہ کی سنت یہ ہے کہ ملاقاتیں کر کے اپنے ماحول میں لاؤ. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے ایک صاحب کی دعوت تھی اور یہ فرمایا کہ ہمارے پاس مدینے میں آنا. ایک جنگل میں ایک بھیڑیے نے ایک چرواہے کو دعوت تھی اور دعوت دے کر بھیڑیے نے یہ کہا چرواہے سے کہ مدینہ منورہ چلے جاؤ, وہاں محمد صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کو امجا کے واقعات سنا رہے ہیں. اپنے ماحول میں لانا تربیت ہے. میں نے جو عرض کیا تھا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کو نئے والوں کو مسجد میں رکھتے تھے, چور نے چوری کی تو آپ نے اس کو مسجد میں رکھا اور سنایا صحابہ سے کہ میں کو مسجد میں اس لیے رکھا ہوا ہے چور کو تاکہ اس دن میں چوری کی ضرورت پیدا ہو جائے عام آدمی مسجد کی وجہ سے. بس خوب اچھی طرح سمجھ لو کہ مسجد میں ایمان کے حلقے قائم کرنا, اور دیکھو یہ بھی یاد رکھنا ہے ایک بات کہ ایمان کے حلقے مسجد میں قائم کرنے سے ایمان بڑھا کرتا ہے. امام بخاری رحمۃ اللہ علیہ نے بخاری شریف میں باب قائم کیا ہے, ترجمان السنہ میں پڑھیوں, اس میں لکھا ہوا ہے کہ امام بخاری رحمۃ اللہ علیہ نے ثابت کیا ہے اس کو کہ ایمان کے حلقوں سے ایمان ترقی کرتا ہے, اور اس میں معاذ بن جبل رضی اللہ عنہ کا عمل بطور دلیل کے نقل کیا ہے کہ وہ مسجد میں ایمان کے حلقے قائم کرتے اور لوگوں سے ملاقاتیں کر کے کہتے اجلس بنا یومن ساعتا, آپ بیٹھا ہمارے ساتھ مسجد میں خود کے طرف پر ایمان لے آئے. بس میں نے مختصر طور پر کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص دل کی حقیقت کو حاصل کرنے کا صحابہ کا طریقہ آپ کے سامنے عرض کر دیا ہے. اپنے کام کو سنت کی طرف لاؤ. رواج چاہے گا کہ بات وہاں پہنچا دو جہاں مسلمان ہے, دعوت چاہے گی دعوت دے کے وہاں لاؤ جہاں مسجد کے ماحول میں جہاں اللہ کا تعلق پیدا ہوتا ہے. اس طرح میں نے ایک بات عرض کی ہے کہ کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص حاصل کرنے کی جو عملی ایمان کو سیکھنے کا صحابہ کرام کا عملی طریقہ ہے وہ یہ ہے. آپ خود ہی دیکھیں روایتوں میں حیات الصحابہ خود پڑھا کرو, مجھے پتہ چلے گا کہ حضرت نے ایمان کے سیکھنے کو صحابہ کرام سے کس طرح نقل کیا ہے اور ایمان کے سیکھنے کا مسجد سے کیا تعلق ہے. মানে যে দাওয়াতের মেহনত, দাওয়াত ওয়ালা মেহনত, মানে এটা এরকম যে দাওয়াত ওয়ালা মেহনতের বৈশিষ্ট্যই হল দিলের ইয়াকিন পয়দা করে, দিলের মধ্যে ইয়াকিন পয়দা করে। দাওয়াতের বৈশিষ্ট্যই হল ইয়াকিন পয়দা করা। যে কোনো জিনিসের দাওয়াত দিবে তার ইয়াকিন মানুষের অন্তরের মধ্যে পয়দা হবে। তো যদি সে কলমার দাওয়াত দেয় তো এই কলমার দাওয়াতের দ্বারা কলমার ইখলাস তার অন্তরে যা আসবে এবং কলমার হাকিকত তার অন্তরের মধ্যে পয়দা হবে। ইমানকে দিলের ভিতরে ঢুকাইবার জন্য, ইমানের হাকিকত দিলে হাসিল করার জন্য এবং সত্যিকার ইমান যেটা দিলের মধ্যে থাকে সেটাকে হাসিল করার জন্য ইমানের দাওয়াত, এটাই হল রাস্তা। কারণ যখন ইমানের দাওয়াত দিবে তো ইমানের মধ্যে তার হাকিকত পয়দা হবে, ইমানের হাকিকত তার অন্তরের মধ্যে ঢুকবে। তো দাওয়াতের রাস্তায় মানুষের ইয়াকিন পয়দা হয়। বাইরের যে কোনো জিনিসের দাওয়াত দিবেন আপনি তো ওই জিনিসের ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের দাওয়াত দেওয়া হয়, কলমার দাওয়াত দেওয়া হয়, তো কলমার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। এই দাওয়াতের বৈশিষ্ট্যই হল যে যে কোনো জিনিসের দাওয়াত দেওয়া হবে তো সেই জিনিসের ইয়াকিন তার অন্তরের মধ্যে পয়দা হবে। সেই জন্য কলমার দাওয়াত দিতে হবে। যত কলমার দাওয়াত দিব তত দিলের ভিতরে এই কলমার হাকিকত বসবে এবং এই কলমার ইখলাস আমাদের হাসিল হবে। মেরা মহতরম দোস্ত বুজুর্গ, বলেন যে এই কলমা, যে এই দাওয়াত, যে কলমার হাকিকতকে হাসিল করার জন্য, এটা এরকম না যে আমরা যেরকম মনে চাইলো সেরকম করলাম, রেওয়াজি ভাবে আমরা মেহনত করলাম, মানে রেওয়াজ থেকে আমাদের এই মেহনতকে বাঁচাইতে হবে। বরং আমাদের এই মেহনতটাকে সুন্নত মোতাবেক করতে হবে, সাহাবাদের জীবনী থেকে দেখতে হবে যে কিভাবে তারা এই ইমানের হাকিকতকে হাসিল করার জন্য দাওয়াতের মেহনত করতেন। বলে যে ভাই, তাদের সুন্নত, তাদের তরিকা তো এটাই ছিল যে দাওয়াতের জরিয়াতে মানুষকে মসজিদের মধ্যে একত্র করতেন। এই জন্যই আমাদের গাছটা যেটা আমরা গাছ করি মসজিদের বাইরে, তো মসজিদের বাইরে এই গাছটার উদ্দেশ্য এটা যে আমরা মানুষকে, ইমানওয়ালাদেরকে, কলমাওয়ালাদেরকে, তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসবো। মসজিদের পরিবেশে, মসজিদে আনার জন্যই মানুষকে ইমানের, মানুষকে দাওয়াত দেওয়া এবং মানুষের খোশামত করা, মানুষের মধ্যে গাছ করা, তাদের সঙ্গে সাক্ষাৎ করা, সেখানে তাদেরকে মসজিদের ফজাইল শোনাই, মসজিদের ফজিলত আমরা শোনাই যে মসজিদের কি ফজিলত আছে। ওই ফজিলত যখন শুনবে সে, মসজিদের মধ্যে যে লাভ মসজিদে আসার, এই লাভের কথা যখন শুনবে তো সে মসজিদে আসতে তৈরি হবে। বাহিরের মোলাকাতের মধ্যে, সাক্ষাতের মধ্যে মসজিদের লাভ শোনাই মানুষকে। মেরা মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদের লাভ হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ওই যে আল্লাহ তাআলা পাঁচ রকমে একজন মসজিদে আনেওয়ালাকে একরাম আর সম্মান করেন। হাদিসের মধ্যে পাঁচটা ফজিলত আসছে। একটা হলো যে মসজিদে আসবে আল্লাহ তাআলা বলেন আমি তার উপরে রহমত নাজিল করব এবং তার দিলের ভিতরে আমি শান্তি আর প্রশান্তি তার দিলের মধ্যে আমি দান করব এবং তাকে পৌঁছানোর উপর দিয়ে দ্রুত গতিতে আমি তাকে পার করে দিব এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন এবং আল্লাহ তাআলা তার উপরে রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। এই পাঁচটা পুরস্কার ওই লোকের জন্য যে মসজিদের দিকে আসতেছে, মসজিদে আসতেছে, মসজিদে বসতেছে। আবার জাতি সেপাকের মধ্যে এই কথাও আসছে, বলে যে মসজিদের দিকে যে কদম উঠবে, যে কদম মসজিদের দিকে উঠবে তার প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দেবেন। তো মানুষকে মসজিদে আসার জন্য দাওয়াত দেয়, মসজিদে নিয়ে আসে। বাইরের মোলাকাতের দ্বারা উদ্দেশ্য হলো এটাই যে তাকে মোলাকাত করে, তাকে বুঝায় শুনে, তাকে মসজিদের নাম বাতায়, তাকে মসজিদে নিয়ে আসে। পাঁচটা তো হাদিসের মধ্যেই আসছে যে পাঁচ রকম পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন, যেটা আগে বলা হলো। এমনি ভাবে কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা দুইটা ওয়াদা করেছেন। এক হলো তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা করে দিবেন এবং দুনিয়া এবং আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টির আল্লাহ তাআলা ভয় তার দিলের ভিতর থেকে বের করে দিবেন। এক আল্লাহ তাআলার ভয় আর খাশিয়াত তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দিবেন, যে কিনা মসজিদকে আবাদ করে। এবং দ্বিতীয় হল আল্লাহ তাআলা তাকে হেদায়ত দিবেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা হওয়া আর আল্লাহ তাআলা সব জিনিসের সব মখলুকের ভয় তার অন্তর থেকে দূর হয়ে যাওয়া, এটা তো মসজিদে বসার দ্বারা হাসিল হবে। এই জন্য মসজিদের দিকে লোকদেরকে নিয়ে আসি। আমের মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মজমাইন তাদের আমল এটাই ছিল যে লোকদেরকে গাস্ত করে লোকদেরকে বুঝে শুনে মসজিদে নিয়ে আসতেন আর তাদেরকে বলতেন যে আসো মসজিদে বসি আর এখানে কিছু সময় আমরা আমাদের রবের উপরে ইমান আনি। তো মেরে মহতরম দোস্ত, সাহাবাদের তরিকার সঙ্গে মিল হলো এটাই যে মসজিদের মধ্যে ইমানের মজলিসকে কায়েম করা, মসজিদের বাইরে মোলাকাত করে মানুষকে মসজিদে নিয়ে আসা, মসজিদের সঙ্গে মসজিদে মসজিদে নিয়ে এসে বসানো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে তো তার দিল নরম হয়ে যাবে এবং আমলের পরিবেশে যখন সে বসবে তো একজন ইমানওয়ালার দিল আমল করার জন্য তৈরি হয়ে যাবে এবং আমলের জন্য তার দিল নরম হয়ে যাবে। কারণ এটা এই মসজিদটা হলো আমলের পরিবেশ। এই জন্যই মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে যেটা আসছে বলে যে মসজিদের মধ্যে যে ইমানের মজলিস হবে, ইমানের মজলিস হবে, জিকিরের মজলিস হবে, সেই জিকিরের মজলিসকে ফেরেশতারা আসমান পর্যন্ত ঘেরাও করে দেয়। এই মজলিসের জন্য শর্ত হল আল্লাহ তাআলার ঘরের মধ্যে থেকে কোন ঘরের মধ্যে এই জিকিরের মজলিস হয়। আর জিকিরের দ্বারা উদ্দেশ্য এখানে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য শুধু জিকির করা নয়, বলে এখানে জিকিরের উদ্দেশ্য হল প্রচলিত যে জিকির সেটা নয়, বরং এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য হল যে ভাই আল্লাহ তাআলার বয়সের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা এবং আল্লাহ তাআলার আহকামাত, আল্লাহ তাআলার হুকুমের কথা, এগুলি আলোচনা দেখে যে মজলিসে হয় সেটাই জিকিরের মজলিসের দ্বারা উদ্দেশ্য হল ওই মজলিস। যে মজলিসে ইমানের কথা হবে আল্লাহ তাআলার উপরে এবং আল্লাহ তাআলার কুদরতের কথা হবে, আল্লাহ তাআলার ভয়ের কথা হবে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এটার জন্য শেখার জন্য বলেছে যে মজলিস কায়েম হবে ওই মজলিসকেই জিকিরের মজলিস বলা হয়েছে। এই জিকিরের মজলিসের দ্বারা উদ্দেশ্য হল এই মজলিস। এই জন্য মেরে মহতরম দোস্ত, যখন মসজিদের মধ্যে এরকম মজলিস কায়েম হবে তখন এই মজলিসের বলে যে এই মজলিসকে ফেরেশতারা ঘেরাও করে নেয় এবং আসমান পর্যন্ত এই মজলিসকে আসমান পর্যন্ত ফেরেশতারা ঘেরাও করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এইরকম মজলিসই মসজিদের মধ্যে কায়েম হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হয়ে দেখলেন সাহাবাদের হালকা মসজিদের মধ্যে তারা ইমান শিখতেছেন, দিন শিখতেছেন, দিনের আহকাম শিখতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন তোমরা যদি দেখতে আজ এই প্রথম আসমানের দরজা আল্লাহ তাআলা খুলছেন, এক দরজাকে আল্লাহ তাআলা আজ এই প্রথম খুলছেন এবং যে দরজা দিয়া তোমাদেরকে দেখতেছেন এবং তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতেছেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন মসজিদের মধ্যে তালিমের হালকা লাগে এবং যেখানে দিন শিখা শিখানো, ইমান শিখা ইমান শিখানো, আল্লাহ তাআলার আজমতের কথা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা যে মনের মধ্যে হয় বলে যে ওই মসজিদকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করে। এই জন্য সাহাবাদের জিন্দগি থেকে ইমান শিখার পদ্ধতিটাকে আমাদের নিতে হবে। এরকম নয় যে আমার যেমন মনে হচ্ছে তেমন করলাম, যেরকম যে আসলে ওইরকম একটা কিছু করলাম না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইমান শিখার জন্য সাহাবাদের পদ্ধতিকে নিতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান শিখার যে তরিকা বতাইছেন সেই তরিকায় ইমান শিখার জন্য সেই তরিকাকে অবলম্বন করতে হবে। আমাদের এই মেহনতের যে প্রধান জিনিসই হল এটা যে সাহাবাদের জিন্দগি থেকে আমরা ইমানকে নেই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মসজিদের পরিবেশে যখন ইমানের হালকা লাগবে তোমার যে ইমান বাড়তে থাকবে ইমান বৃদ্ধি পাইতে থাকবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এক শিরোনাম এটা তিনি কায়েম করছেন যে ইমানের মজলিসে যারা ইমান বৃদ্ধি পায়, আর এটা দলিল হিসাবে প্রমাণ হিসাবে তিনি আমুল কে নকল করছেন বড় সাহাবা হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হজরত মুআজ ইবনে জাবাল হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বড় বড় সাহাবারা তারা লোকদেরকে মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদে ইমানের মজলিস কায়েম করতেন, আল্লাহ তাআলার বড়ের কথা আলোচনা করতেন, তখন যারা ইমান বৃদ্ধি পাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কাফের প্রতিনিধি দল আসছে তো তাদেরকে অথবা কাফের বন্দি তাদেরকে মসজিদের মধ্যে রাখতেন। সকিফ কবিলা যারা ইমানের ব্যাপারে ইমানের বিপরীতে তারা অত্যন্ত শক্ত ছিল, কিছুতেই তারা ইমান কবুল করতে রাজি হতে ছিল না, যখন তাদের প্রতিনিধি দল আসছে তো তাদেরকে মসজিদের মধ্যে রাখছেন। এমনি ভাবে একটা চুরি করছে তাকেও মসজিদের মধ্যে রাখতেছেন। তো বলে যে কেন, এই জন্য যে রসুল্লাহ বলেন আমি এই শরীফ কবিলার প্রতিনিধি দলকে যারা এখনো ইসলাম কবুল করে নাই তাদেরকে আমি মসজিদে রাখছি এই জন্য যে মসজিদের পরিবেশ এবং মসজিদের আমার দ্বারা তাদের দিল ইসলামের জন্য যেন নরম হইয়া যায়, কারণ তাদের দিল অত্যন্ত শক্ত ইসলাম কবুল করার ব্যাপারে, তারা ইসলাম কিছুতেই কবুল করবে না। তো রসুল্লাহ সাল্লাম তাদেরকে মসজিদের পরিবেশে রাখছেন যাতে তাদের দিল নরম হইয়া যায়। একটা কাফেরের দিল যদি মসজিদের পরিবেশের মধ্যে থাকার কারণে ইসলামের জন্য নরম হয়ে যায় তো একজন ইমানওয়ালা কলমওয়ালা সে মসজিদের মধ্যে যখন বসবে তো তার দিল কেন নরম হবে না, তার দিলও আল্লাহ তাআলার হুকুমকে কবুল করার জন্য নরম হয়ে যাবে, তার ইমান বৃদ্ধি পাবে, তার ইমানের মধ্যে শক্তি হাসিল হবে। এই জন্য মেরে মহতারাম দোষা বুজুর্গ বলে বলেন যে ভাই বাহিরের যে মোলাকাত এবং সাক্ষাৎ গাছ ইত্যাদি বলে এগুলি বাহিরি কথা শেষ করার জন্য নয়, বাইরে লোকদেরকে ইমান বুঝাবার জন্য নয়, বরং তাদেরকে গাস্ত করে এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে নিয়ে আসা এবং মসজিদের হালকার মধ্যে আনার জন্যই বাইরে গাস্ত করা, এবং আসল হালকা তো মসজিদের মধ্যেই হবে, মসজিদের মধ্যেই ইমানের হালকা বসবে। তিনি এই কথা বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সিরতকে আমরা দেখি, ওনাদের জীবনীকে দেখি যে তারা তো ইমান শিখছিলেন, আমরা তো ইমান শিখার প্রয়োজনই অনুভব করি না, আমরা তো মনে করি ইমান আবার শিখব কি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কামিল দরজার মোমেন হওয়া সত্ত্বেও তাদের ইমান একেবারে ইমানের চূড়ায় পৌঁছা সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা ইমান শিখার জন্য হুকুম করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ইমানওয়ালারা তোমরা ইমান আনো। এই আয়াত সর্বপ্রথম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে নাযিল হয়েছে যখন কিনা সাহাবাদের যুগ ছিল, তো এই ইমানওয়ালাদের দ্বারা উদ্দেশ্য তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিলেন, অথচ সাহাবাদের ইমান তাদের ইমান একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছছিল, তারপরেও তাদেরকে বলা হয়েছে যে তোমরা ইমান আনো। আর রাসূলুল্লাহ সব সাহাবাদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, তা না হলে এই ইমান মানুষের ভিতর থেকে এরকম ভাবে বের হয়ে যায় যেরকম নাকি মানুষ তার পরনের কাপড়কে খুলে নেয়, মানুষ তার জামা খুলে শরীর থেকে আলাদা হয়ে যায় জামা, তোমরা যেরকম অনায়াসে জামা খুলে মানুষ শরীর থেকে আলাদা করে ফেলে ঠিক এরকম অনায়াসে মানুষের ভিতর থেকে তার ইমান বের হয়ে যায় এবং তার ইমান তার থেকে আলাদা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের জন্য মেহনত শিখাইছেন এবং ইমানকে নতুন করার জন্য হুকুম দিয়েছেন কাদেরকে, সাহাবাদের মতো লোকদেরকে যারা কিনা ইমানের চূড়ায় পৌঁছছিলেন। তা আজ তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ আমরা ইমান শিখার প্রয়োজনই মনে করি না, অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইমানকে তারা শিখছেন, ইমানকে তাজা করার জন্য তাদেরকে হুকুম করা হয়েছিল যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, এবং তারা ইমানকে তাজা করার পদ্ধতি তাদের এটাই ছিল যে লোকদেরকে বাইরের পরিবেশ থেকে যেখানে কিনা গায়রুল্লাহ আল্লাহ তাআলা সব জিনিসের আলোচনা হয় এবং ওইটার কথা শোনা হয় আর ওইটার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়। টাকা পয়সার ইয়াকিন বাইরে এটার আলোচনা হইতেছে, দোকানদারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলির আলোচনা মসজিদের বাইরে হইতেছে, বাইরের পরিবেশের মধ্যে গাইরুল্লাহর কথা আলোচনা হইতেছে। আর এই গাইরুল্লাহর আলোচনার দ্বারা গাইরুল্লাহর ইয়াকিন দিলের ভিতরে বিশ্বাস দিলের মধ্যে পয়দা হইতেছে। এই জন্যই মেরে মহতরম দোস্তরা বুঝব, মসজিদ হল আল্লাহর ঘর, মসজিদের মধ্যে নিয়ে আসা এইখানে এই মাহল এবং এই পরিবেশের মধ্যে এইখানে যখন আল্লাহ তাআলার কথা শুনবে তো আল্লাহ তাআলার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, আল্লাহর উপরে ইমান তার দিলের ভিতরে মজবুত হবে এবং এটা শক্তিশালী হবে। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, মানুষকে বাইরের মোলাকাত এবং সাক্ষাতের দ্বারা তাদের ওই পরিবেশ থেকে, যে পরিবেশে গাইরুল্লাহর ইয়াকিন পয়দা হয়েছে সেই পরিবেশ থেকে তাকে উঠে নিয়ে আসতে হবে এবং তাকে মসজিদে আসতে হবে। উনি বলেন কথা যে আমরা যখন বাইরে গাস্ট করব তখন মসজিদকে একবারে খালি ছেড়ে না যাই, যে মসজিদে কোনো আমলই নাই, না দু চারজনকে মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করাই দিই, তালিমের হালকা কায়েম করাই দিই, আর বাকি সাথীরা মসজিদের বাকি সাথীরা মসজিদের বাইরে গাস্ট করে লোকদেরকে ওই মসজিদের যে ইমানের হালকা তালিমের হালকা বলে যে ওইখানে লোকদেরকে নিয়ে আসি বাইরে থেকে গাস্ট করে করে। এরকম যে না হয় যে ভাই সবাই গাস্টে চলে গেল, মসজিদ একবারে খালি করে চলে গেল, না মসজিদে কয়েকজনকে ইমানের হালকায় বসাই, তালিমের হালকা তাদেরকে জমাই এবং বাইরে লোকদেরকে বাকি সাথীরা গাস্ট করে করে বাইর থেকে লোকদেরকে উঠায়া মসজিদের পরিবেশে নিয়ে আসি। তো এই মসজিদের পরিবেশে আনার জন্যই মসজিদের ফজাইল মানুষকে শুনাইতে হবে, মসজিদের ফজিলত শুনে শুনে তাদেরকে মসজিদে আনতে হবে। এবং এইভাবেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইমানকে শিখছেন। আমাদের এই মেহনতকে সাহাবাদের মেহনতের সঙ্গে মিলাইতে হবে, তাদের মতোই মেহনত করতে হবে। তো আমাদেরকে আমাদের মেহনতের মধ্যে রেবাজি তরিকা নয়। মেরে মহতরম দোস্তরা বুঝুক, উনি বলেন কথা যে ইমানওয়ালা ইমানওয়ালা হরকত করবে, তার ইমান অন্যের কাছে পৌঁছাবার জন্য সে তার জানমাল খরচ করে অন্যের কাছে পৌঁছবে, অন্যের কাছে যাবে। এটা নয় যে ইমানের কথা প্রচার মাধ্যমের দ্বারা বিভিন্ন রকমের আধুনিক প্রচার মাধ্যম তৈরি হয়েছে, তো এই সমস্ত প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা মানুষকে ইমান পৌঁছে দিলাম, যে যেখানে আছে সেখানে বসে বসে সে ইমানের খবর পাওয়া গেল এই প্রচার মাধ্যমের দ্বারা। মেরু গ্রহণ এটা সাহাবাদের তরিকা নয়, নবী পয়গম্বরদের তরিকা নয়, যে নবী পয়গম্বররাও এরকম করতে পারতেন, আল্লাহ তারা তাদেরকে এই সমস্ত প্রচার মাধ্যম দিতে পারতেন, তারা ওই সমস্ত প্রচার মাধ্যমের মাধ্যমে যা বর্তমানে হইতেছে প্রচার মাধ্যমগুলো যা আমরা দেখতেছি, তো বিভিন্ন প্রচার মাধ্যমে দ্বারা আজ মানুষ দিনের কথা ইমানের কথা প্রচার করতেছে, যে যেখানে আছে সেখান থেকে সেখানে নিজের জায়গায় বসে বসেই ওই প্রচার যন্ত্রের দ্বারা সে তার ওই ইমানের কথা শুনে নিতেছে, দিনের কথা শুনে নিতেছে। এইভাবে দিন জিন্দা হয় না, এভাবে ইমান মানুষের দিনের মধ্যে আসে না, এটা কোনো পদ্ধতি নয়, এটা রেওয়াজি জিনিস। বরং সাহাবাদের জিন্দগি নবী পয়গম্বরদের মেহনতকে দেখতে হবে যে তারা ইমানের কথাকে নিয়ে যেখানে মানুষের বসতি আছে, যেখানে মানুষ আছে তাদের কাছে যাইতেছে। তো আমাদের তো ওই তরিকা ইখতিয়ার করতে হবে যে আমরা যে আল্লাহর রাস্তায় বের হব, আল্লাহর রাস্তায় যাব, এটা এই জন্যই যে মানুষের কাছে পৌঁছা, মানুষের কাছে যাওয়া, এ নয় যে মানুষ নিজ নিজ জায়গায় থাকলো আর আমি প্রচার যন্ত্রের মাধ্যমে মানুষকে ইমানের কথা শুনাই দিলাম, বরং নিজে জানমাল খরচ কেনা মানুষের কাছে পৌঁছা, এটাই নবী পয়গম্বরদের তরিকা এবং পদ্ধতি। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে তাদেরকে এইভাবে সারা দুনিয়াতে তাদেরকে জমাত বানায় বানায় পাঠাইছিলেন। উনি বলেন সাহাবাদের জমাত তো এই ভারত উপমহাদেশ এই পর্যন্ত সাহাবাদের জমাত পৌঁছছিল, যে তারা এখানে ইমানের দাওয়াতকে নিয়ে আসছিলেন, অথচ তারা সেই আরবে মদিনায়। মেরে মহতরম দোস্তরা বুঝুক, মদিনায় বসবাসকারী আরবে বসবাসকারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দুনিয়ার কোনায় কোনায় তাদের জমাত গেছে, রসুল্লাহ সাল্লাম তাদেরকে জমাত বানায় বানায় পাঠাইছেন ইমানের দাবত নিয়ে। আজ ওই মেহনতি এখন জিন্দা করার জন্য বলা হচ্ছে যে ভাই নিজের যান মাল নিয়ে সাহাবারা যেরকম মানুষের কাছে গেছিলেন এরকম ভাবে আমাদেরও জমাতবন্দি হয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছা, মানুষের কাছে পৌঁছা, যেরকম সাহাবারা সুদূর আরব থেকে ভারত মহাদেশ পর্যন্ত পৌঁছলেন। ইব্রাহিম আলী হিসালাম বলে যে তিনি এই ভারত মহাদেশের উপরে তিনি এই ইমানের দাওয়াত নিয়ে গেছেন, এই কথা ইতিহাসের মধ্যে আছে। এই জন্য মেরে মহতরম দোষা বুজুর্গ বলে নবী পয়গম্বর এবং সাহাবাদের তরিকা তো এটাই যে ইমানের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছা, মানুষের কাছে যাওয়া। এটা নয় ইমান শিখার পদ্ধতি, ইমান প্রচারের পদ্ধতি এটা নয় যে প্রচার মাধ্যমের দ্বারা মানুষের কাছে ইমানের কথা পৌঁছায় দিলাম আর মানুষ নিজ জায়গায় বসে সে ওই প্রচার মাধ্যমের দ্বারা নিজে সে ইমান ইমানের কথা শুনে নিল। এতে ইমান জিন্দা হবে না, এতে হেদায়াত আসবে না, এতে দিন জিন্দা হবে না। হ্যাঁ, মেহনতের তরিকা নবী পয়গম্বরদের তরিকার সঙ্গে মিলতে হবে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের তরিকার সঙ্গে এই মেহনতের তরিকা মিলতে হবে। এই জন্যই বলে যে এই মেহনতের তরিকা এটাই যে নিজের জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়ার মসজিদের পরিবেশে বসে মানুষদেরকে সাক্ষাৎ করে মানুষের সঙ্গে গাস্ত করে করে মানুষকে মসজিদের মধ্যে নিয়ে আসা। হায়াতুস সাহাবা বন্ধু বলছেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী যে হায়াতুস সাহাবা লিখছেন, তো সেখানে তিনি লিখছেন যে মসজিদের মধ্যে কি আমল করতেন সাহাবারা, মসজিদ কেন তারা বানাইতেন, তো ওই মসজিদ বানাইবার কারণ এবং মসজিদের তাদের কি আমল হতো, কি মেহনত তারা মসজিদের মধ্যে করতেন, ওই হায়াতুস সাহাবার মধ্যে আছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মসজিদের পরিবেশের মধ্যে গাছের দ্বারা মানুষকে মসজিদের পরিবেশে গাছের দ্বারা মানুষকে নিয়ে আসা এবং এখানে ইমানের আলোচনার মাধ্যমে তা ইমানের কথা বলা, আল্লাহ আজমতের কথা বলা, আল্লাহ তালের কথা বলা, এটার দ্বারা মানুষের ধীরে ধীরে ইমান বৃদ্ধি লাভ করবে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলী বলছেন হর সাহাবি কো হর ঈমান ওয়ালে কো মসজিদ ওয়ালা বানায়া থা, উম্মত কা তাআলুক মসজিদ সে সিরফ নামাজ তক নাহি থা, ইলম মসজিদ সে লিয়া জাতা থা, ঈমান মসজিদ সে সিখা জাতা থা, ইহাঁ তক কে উম্মত আপনে মসাইল কো ভি মসজিদ সে হল করাতি থি, চাহে ও ইজতেমাঈ মসলা হুয়া ইয়া ইনফিরাদি, ও মসলা দীন কা হুয়া ইয়া দুনিয়া কা, ও মসলা আখিরাত কা হুয়া ইয়া ইস আলম কা, হর মসলা দুনিয়া صحابہ کرام مسجد سے حل کراتے تھے, بارش بند ہو گئی, آپ صلی اللہ علیہ وسلم جمعہ کا خطبہ دے رہے تھے, ایک صحابی آئے سامنے کے دروازے پر اور آگے عرض کیا کہ رسول اللہ بارش بند ہو گئی ہیں, راستے بند ہو گئے ہیں, جانور ہلاک ہو رہے ہیں, کھیتیاں سوکھ رہی ہیں, اللہ سے دعا کیجیے کہ بارش ہو جائے. صاحب فرماتے ہیں اگلے جمعہ تک سورج نظر نہیں آیا, اتنی بارش ہوئی. کبھی آپ صلی اللہ علیہ وسلم نے دعا ختم کر کے اپنے ہاتھ نیچے نہیں کیے تھے کہ آپ کی داڑھی سے بارش کے قطرے بہ رہے تھے. اگلے جمعہ تک سورج ڈرنا آیا, اگلے جمعہ ایسا بھی آئے بڑا کر کے گئے رسول اللہ بارش بند کرا دیجیے. ہر سمجھ سے کہ اس زمانے میں مسلمان جن واقعات کو سنتا ہے تو یہ کہتا ہے کہ ہاں وہ تو اللہ کے نبی تھے اس لیے ہو گیا تھا. نہیں نہیں, خدا کی قسم یہ بات نہیں ہے. اللہ رب العزت نے قیامت تک اس امت کو وہ اعمال کیے ہیں کہ جن اعمال پر محمد صلی اللہ علیہ وسلم کی جس طرح مدد کی ہے ان اعمال مسجد پر امت کے قیامت تک اسی طرح مدد کرتے رہیں گے. ایک مومن کی مدد دس صحابہ کے بقدر ہوگی اور ایک مومن کا عمل اجر پچاس صحابہ کے بقدر ملے گا. نبی کریم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کرام سے بعد میں آنے والی امت کی مدد اور ان کے عمل پر اجر کی خبر اپنے صحابہ کو دے دی. دیکھو غور سے سنو, ہر مسئلے کا حل مسجد سے متعلق تھا. عمر ابو عمر رضی اللہ عنہ کا قرض ہو گیا, وہ قرض کی تنگی سے تنگ آ کر مسجد میں آئے. اس زمانے میں مسلمان اپنے کسی مسئلے کو لے کر مسجد کی طرف آنے والا نہیں ہے, یہ مسئلہ حجرہ خارجی سے متعلق ہے, یہ مسئلہ حجرہ داخلہ سے متعلق ہے, یہ موسم کا مسئلہ ماہر موسمیات سے متعلق ہے. وہ کہیں گے بارش ہوگی تو یہ امید ہو جائے گی, وہ کہیں گے بارش نہیں ہوگی تو یہ ناؤمید ہو جائیں گے. نہیں خدا کی قسم, اللہ کا غیر نہیں جانتا بارش کب ہوگی کب نہیں ہوگی. ہم اللہ سے جو بارش چاہیں, ہم اللہ سے مقدمے میں کامیابی چاہیں, ہم اللہ سے جو اولاد چاہیں, ہم اللہ سے جو صحت چاہیں, ہمارے لیے واحد راستہ مسجد کا ہے کہ اپنے مسائل کو لے کر مسجد میں آؤ. ہم سمجھتے ہیں کہ جب مسلمان اپنے مسائل کو لے کر مسجد کی طرف نہیں آئے گا تو پھر مسلمان اپنے مسائل کو لے کر اللہ سے غیر کی طرف جائے گا, بلکہ یہاں تک کی ضرورت پڑے گی کہ اللہ سے دشمنی سے اپنے مسائل کے حل کا مطالبہ کریں گے. صلی اللہ علیہ وسلم نے ہر امام علیہ کو مسجد والا بنایا تھا کہ تیرے مسائل کا حل مسجد سے متعلق ہے. میرے اپنے دوست عزیزوں, جو مسلمان ہر مسئلے میں مسجد سے رجوع کرے گا تو کیا ممکن ہے کہ مسلمان مسجد کی نماز چھوڑ دے؟ اب کیونکہ نماز صرف مسجد میں نماز رہ گیا ہے اور مسائل باہر سے متعلق ہو گئے ہیں, اب جو مسائل باہر سے متعلق ہو گئے یہ نماز کے لیے مسجد میں نہ آنے دیں گے, یہ نماز کے لیے مسجد میں نہیں آنے دیں گے کہ مسائل باہر سے متعلق ہو گئے. ہماری نماز اس لیے ضائع ہو رہی ہے کہ مسائل کا حل کا تعلق مسجد کے باہر سے نقصان ہو گیا ہے. اس لیے نماز کو ضائع کرے گا دکان کے تقاضے پر, زمین کے تقاضے پر نماز کو ضائع کرے گا اپنی دنیاوی تقاضوں پر. اس لیے میرے بزرگ دوست عزیزوں, ہمارا یہ ہے کہ ہم اپنے ہر مسئلے کا حل مسجد میں آ کر اللہ سے حل کرائے, ہر مسئلے کو مسجد میں آ کر اللہ سے حل کرائے. ہم یہ نہیں کہتے سب اختیار نہ کرو, نہیں, بلکہ اللہ کو ساتھ لینے کے لیے سب سے پہلے اپنے مسئلے کو لے کر مسجد میں آؤ. صحابہ کرام کے بارے میں یہی آیا ہے, جب کوئی معاملہ پیش آتا صحابہ دوڑ کے مسجد کی طرف, آپ صلی اللہ علیہ وسلم جب کوئی عام عمل پیش آتا آپ دل کے مسجد کی طرف, مدینہ مرورہ میں آپ کھلتی پہاڑ کے اندر سے جس سارے مسجدوں کو جلا کر خاص کرتی تھی, اس وقت میں بھی رضی اللہ تعالیٰ مسجد میں تھے, عمر مسجد میں پہنچ گئے آپ کو بجانے کے لیے مسجد میں گئے, تریم سے کہا تمیم جاؤ یہ آج کھلتی ہے اس کو پہاڑ میں داخل کر کے آؤ. میرا آج ٹھیک کرنے کا مقصد یہ ہے کہ کوئی آسمانی آفت آئے, کوئی زمینی آفت, کوئی مقدمہ آئے یا کوئی بیماری, میرے دوستو ہر مسئلے کا حل وہ مسجد سے متعلق تھا. بس میری آپ سے درخواست یہ ہے کہ ہر مسجد والوں کو بات پہنچا دو کہ مسجد کی جماعت کا حل خود کی کوشش کرے, اور ہر ایمان والے کو اس پر لاؤ کہ ہمارے مسائل کا حل کا تعلق مسجد سے ہے. اس وقت ہی کوئی بات پیش آ جائے, کوئی بیماری آ گئی, کوئی مقدمہ آ گیا, قرض آ گیا, بارش بند ہو گئی, ہم فوراً دوڑے مسجد کی طرف, دوڑے فوراً مسجد کی طرف. اللہ مجھے معاف فرمائے, اب تو مسجد دفتر بن گئی, کیا مجھے کیا بتاؤں, افسوس کی بات ہے. اب تو مسجد کی جماعت میں نے مسجد کو دفتر بنا دیا, اتنے بجے تک تعلیم ہوگی, اتنے بجے مشورہ ہوگا, اس کے علاوہ خود مسجد کے ساتھیوں کا بھی مسجد کوئی تعلق نہیں ہے. نہیں, مسجد تو متقی کا گھر ہے, مسجد متقی کا گھر ہے. آپ نے فرمایا جس کو مسجد میں بکثرت آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو, یہ فرمایا حدیث پاک میں. ہماری لانا چاہتے ہیں کام کرنے والوں کو سب سے پہلے اس پر آنا ہے کہ جب کوئی مسئلہ پیش آئے سب سے پہلے یہ مسئلے کو لے کر مسجد کی طرف جانے کہ ہم اللہ سے کہیں گے مسجد میں جا کر. اس طرح میرے بزرگ دوست عزیزوں, ہمیں آمال کی طرف بلانا ہے اسباب کے مقابلے میں. ہمارا مقابلہ اسباب سے ہے, اسباب کو چھوڑ کر نہیں بلکہ اسباب سے امیدیں ہٹا کر آمال کو اسباب سے ختم کرتے چلے جاؤ, کرتے چلے جاؤ, اسباب کا یقین سفر ہوتے چلے جا رہے گا دلوں میں. آمال کو اسباب میں ختم کرتے چلے جاؤ, جب کوئی مسئلہ پیش آئے سب سے پہلے نماز کی طرف خیال آئے. نماز کے یقینی ہونے کی علامت یہ ہے کہ ہر مسئلے میں نماز کا خیال وزارت سے, صدارت سے, حکومت سے, تجارت سے, زراعت سے, جتنے بھی دنیا میں نقشے ہیں ظاہری, ان سارے نقشے سے پہلے نماز کا خیال آنا یہ نماز کا یقین کی علامت ہے. جس کا خیال نماز پر نہ گیا سب سے پہلے اس کی عبادت غیر یقینی ہے, اس کی عبادت غیر یقینی ہے. ہماری دعوت ہی یہی ہے کہ اللہ کے قدرت وعدوں کے ساتھ اور وعدے رکنوں کے ساتھ, اس لیے ہمیں نماز کی طرف دعوت دینی ہے کائنات کے نقشوں کے مقابلے میں. نماز کی دعوت نقشوں کے انکار کے ساتھ ہے, نماز کی دعوت نقشوں سے کامیابی کے انکار کے ساتھ ہے. مطلق نماز کی دعوت نہ دیجو, وہ نماز پر یقین نہ آئے گا. نماز کی دعوت دو نقشوں کے انکار کے ساتھ, کیونکہ نماز اعمال کی دعوت دینا یقینوں کو شکلوں سے حکموں کی طرف پھیرنے کے لیے ہے. ہم تو یوں سوچ کے دعوت دے رہے ہیں کہ بھائی میری ذمہ داری پوری ہو جائے گی میں اس کو نماز کے لیے کہہ دوں گا. نہیں میرے دوستو, یہ بات نہیں ہے. ہمارا نماز کی طرف خود کو بلانا ایک فریضہ, تمام دنیا آسمان تمام فرشتے تمام اللہ کے جتنا غیر ہے اس سب سے زیادہ قوت رکھتا ہے ایک فریضہ. فرائض کو ساری کائنات کے مقابلے پیش کرو کہ اللہ کی ذات عالی سے براہ راست پہلے اٹھانے والا عمل وہ نماز ہے. اس طرح دعوت دیا کرو, یہ نہیں بھائی یہ نماز چھوڑ رہا ہے ہم تو اس میں جا کے بات پہنچا دیں گے باقی پڑھے یا نہ پڑھے بھائی اللہ ہدایت دینے والے ہیں پھر بات پہنچا دیکھو کیا کروں آپ بتاتے ہیں. اللہ اکبر. محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے طریقے کے علاوہ دین کی بات کے پہنچا دینے سے اتمام حجت نہیں ہوگا. اتمام حجت کے لیے شرط ہے کہ اس طریقے پر تبلیغ ہو جس طریقے پر محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ نے کیا. میں آپ سے بالکل یقین کے ساتھ کہہ رہا ہوں جتنا بڑا جو طریقے ہیں ان طریقوں سے دین کی دعوت کو پہنچا دینا یہ کافی نہیں ہے. پیشے کے طریقے کسی طریقے معاون ہو سکتے ہیں لیکن اطمینان کے لیے وہی طریقہ متعین ہے جو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. وہاں نہیں ذکر نہیں دیا گیا کہ نماز قائم کرو, وہاں نماز کے لے کر خود پھرے, نماز کو لے کر خود پھرے صحابہ. دیکھو میں وزیر بات کر رہا جو شخص محمد صلی اللہ علیہ وسلم کے عین طریقے کے مطابق آپ کی قربانیوں آپ کے مجاہدوں آپ کی تقاریب کے ساتھ تبلیغ دین کی تبلیغ کر لے اس کو بھی یہ کہنا کا حق نہیں ہے کہ میں نے بات پہنچا دی, کیونکہ محمد صلی اللہ علیہ وسلم نے ان ساری تقاریب کے ساتھ دعوت پہنچا کر پھر پوچھا صحابہ نے حجۃ الوداع میں الا حل بلغ کو کیا میرے بات پہنچائی یا نہیں پہنچائی. ہمیں تو حیران ہوں کہ ہم طریقہ نبوت کو چھوڑ کر صحابہ کے جوہد کو چھوڑ کر اخبار رسائل کے ذریعے دین کی تبلیغ کر کے یہ سمجھے کہ ہمیں تبلیغ کر دی ہے اور یہ سریے کہے کہ بنا علی نبی بلاغ بنا علی پہنچانے والا نے پہنچا دیا. نہیں دیکھو یاد رکھے میری بات, محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پہنچا کر دی یہ نہیں کہہ سکتا کہ میں نے تبلیغ کر دی ہے کیونکہ آپ کی جواب سے یہ نہیں فرمایا کہ میں نے بات پہنچا دی بلکہ پوچھا صحابہ سے کہ بتاؤ پہنچائی یا نہیں پہنچائی. سارے صحابہ نے کہا کہ آپ نے امانت کو ادا کر دیا, آپ نے رسالت کا ادا کر دیا, آپ نے اللہ کو گواہ بنایا تین مرتبہ, اے اللہ تو گواہ ہو جائے صحابہ کے کہنے پر کہ اگر قیامت میں ان سارے صحابہ کو پوری امت کو لایا جائے گا میرے سامنے اور سب سے سب سے گواہی دی جائے گی. آپ نے دنیا میں سے گواہی دلوا کر اللہ کو ان کی گواہی پر گواہ بنا دیا. دیکھو میری بات غور سے سنو, میں عزت سے یہ کہنا چاہتا ہوں کہ اپنے کام کو سنت پر لاؤ, سنت پر. سنت یہ ہے کہ ہر نماز کی طرف دعوت سے چل پھر کر اور نماز کی طرف بلاؤ ساری کائنات کے نقشے کے مقابلے میں. دوسری بات یہ ہے کہ نماز کو قائم کرو, سارے چیز قائم ہونے نماز کے موقوف ہے, چلے لگائے ہوئے چار بجے لگائے ہوئے نماز اس طرح پڑھتے ہیں جس طرح کبھی چھوٹے مارتا ہو. دیکھو حدیث میں آتا ہے کہ جو شخص رکو سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے اللہ اس کی نماز کی طرف گھر اٹھا کر نہیں دیکھتے, حالانکہ وہ ان کی معراج ہو رہی ہے لیکن اللہ اس کے نظر رکھے رہے ہیں. باقی کون سا عمل کیا رہ گیا جس کا اللہ اس کی طرف متوجہ ہو. دیکھیے نماز اس کی معراج ہو رہی ہے مومن کی, اس میں بھی اللہ اس کے نظر کھڑے ہوئے ہیں. بڑی کمیاں ہیں نماز کے اندر. نماز میں رکو سے اٹھنے کے بعد کہو ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه, ایک سب سے مختصر کلمات تو یہی ہے. ساری روایتوں میں ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات والأرض وما بينهما وملء ما شئت من شيء بعد. ان کلمات کے کہنے کا اہتمام کیا کرو. انتقالات کا ذکر ضروری ہے تاکہ زمان سے اطمینان پیدا ہو. رکو دوسرے کے بعد یہ کلمات کہا کرو دو سجدوں کے درمیان اطمینان سے بیٹھو قاعدے میں یا اطمینان سے بیٹھو جلسے میں اور اس وقت استغفار کرو. دیکھو بھائی دوستو یہ نہیں کہ صبح استغفار کر لیا شام کو استغفار کر لیا. اتنی یہ غور کرو تو حضرت اکرم صلی اللہ علیہ وسلم کن کن موقع پر استغفار کرتے تھے. دو سجدوں کے درمیان کا استغفار یہ دو اللہ کے قدموں کے درمیان سر رکھ کر اٹھایا ہے اور دوبارہ اپنے جا رہا ہوں. اس درمیان کا جو وقفہ ہے یہ استغفار کا بہترین موقع ہے. کال اتنا کے نزدیک سے نماز ہوگی ہی نہیں اگر دو سجدوں کے درمیان استغفار نہیں کیا جلسے میں. وہ سنو ایک صحابی نے اور جو اٹھ کر کہا مولوی نے کہا رکو سے اٹھ کر ربنا لک الحمد حمدا کثیرا طیبا مبارکا فیہ. آپ نے فرمایا کہ 30 فرشتے دوڑے ان کلمات کے ادب لکھنے کے لیے. ایک روایت میں ہے کہ آپ نے فرمایا صحابہ سے یہ کلمات کس نے کہے. ایک صحابہ نے کہا میں نے کہے. آپ نے فرمایا کہ فرشتے ان کلمات کے ادب کو لکھنے سے عاجز آ گئے اور پھر سننے آئے کہ کیا کریں ان کلمات کا جس کو کس طرح لکھے اتنا زیادہ اثر ہے. تو فرشتے ان کلمات کو اپنے پروں میں چھپا کر ابا کے یہاں لے گئے. جا کے عرض کیا کہ ابا ہم تو ان کلمات کے اجر کو لکھنے سے عاجز ہو گئے ہیں کہ نماز میں کس نے کہا ہے کونے میں ربنا لک الحمد حمدًا کثیرًا طیبًا مبارکًا فیہ اس کا اتنا اجر کہ ہم اس لیے سے عاجز آ گئے ہیں. اللہ تعالیٰ نے فرمایا فرشتوں سے کہ ان کلمات کا اتنا اجر ہے اتنا اجر ہے کہ تم نہیں لکھ سکتے کس کے اجر کو. اللہ نے فرمایا فرشتوں سے کہ ان کلمات کو میرے بندے کے اعمال نامے میں اسی طرح لکھ دو جس طرح میرے بندے نے کلمات کہے ہیں. بڑی کمی ہے نماز کے اندر بڑی کمی ہے. حدیث میں آتا ہے کہ میلے کپڑے کی شکل میں وہ بدے کے ماری جاتی ہے نماز نمازی کے. دوستو اپنی نماز میں کمال پیدا کرو. دعوت نماز کی تکمیل کے لیے ہے. تکمیل کا مطلب یہ نہیں ہے کہ ہم صرف اس کی دعوت دیتے رہیں اور نماز کے لیے پڑھتے رہیں. اپنی نماز کے اندر کمال پیدا کرو. رکوع سجدہ قومہ قاعدہ جلسہ اطمینان کے ساتھ اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنے کا بہت موقع ملے گا. یہ بچے ساتھ نہیں ہے کاروبار ساتھ نہیں ہے وہ سارے مشاغل جو نماز کو برباد کرا رہے ہیں وہ ہمارے ساتھ نہیں ہے. اللہ کے راستے میں نکل کر خوب موقع ملے گا. اپنی نماز کو خوب مشق کیجو پھر نمازوں کو درست کر کے پڑھیو. اور ایک مشق یہ کیجو نماز میں کہ نماز میں اللہ کا خیال بھی ارادہ ڈاؤ جب میں احسان پیدا کرو کہ میں اللہ کو دیکھ رہا ہوں. اگر یہ حالت کیفیت نہیں تو یقین ہے کہ اللہ مجھے دیکھ رہے ہیں. اس کا تصور باندھو. اللہ کو دیکھتے ہوئے نماز پڑھنے کی کوشش کرو. یہ ممکن نہ ہو تو ہر وقت یہ سوچو کہ اللہ مجھے دیکھ رہے ہیں میں اللہ کے سامنے کھڑا ہوا ہوں. نماز پڑھنے کی کیفیت ایسی ہونی چاہیے کہ نماز کے چلتے ہوئے ڈر رہا ہو کانپ رہا ہو. یہاں تو دنیا کی باتیں کرتے کرتے نماز کھڑی ہو جاتی ہے. ان کو سوچتے سوچتے سلام مل جاتا ہے. اللہ کا دھیان پیدا کرنے کا سب سے اہم عمل نماز ہے. یہ نماز بھی اللہ سے غافل ہوگا وہ غافل اذکار میں ذاکر نہیں ہو سکتا اللہ کو یاد نہیں کر سکتا. اسی لیے دوستو عزیزو ایک مشق نماز سے یہ کرنی ہے. ایک مشق یہ ہے کہ نماز سے ہی مسائل کو حل کرواؤ. دیکھو اسباب کو مؤخر کرو جہاں تک ہو سکے. جہاں تک ہو سکے جب آپ میں کریں گے پہلے نماز پڑھ لیں. دکان بعد میں دیکھیں گے پہلے نماز پڑھ لیں. حضرت کرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اسی بنیاد پر اٹھایا تھا کہ صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ میں تجارت کے لیے دہرے جاتا ہوں. فرمایا پہلے دو رکعت نماز پڑھ لو. اپنے صحابہ کو اعمال سے کامیابی یقین پر اٹھایا. اس طرح ہمیں نماز پر یقین کو لانا ہے. میں محترم دوست بزرگوں ورنج بھائی مسجد اتا جائے گا کہ جس سنگے ہمارے شو فرض نماز پڑھا سمپرک نئے جا فرض نماز کے مسجد جائے آدائے کرلام یہ کاجی ہمارے مسجد سنگے সম্পর্কিত আমাদের এই কাজেরই শুধু সম্পর্ক নয়, বরং মসজিদের সঙ্গে তো আমাদের জীবনের সমস্ত সমস্যার সম্পর্ক মসজিদের সঙ্গে। মসজিদের বাইরে যত রকম সমস্যা সৃষ্টি হয় এই সব সমস্যাগুলি সমাধানের জন্য আমাদেরকে মসজিদে যেতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা তাদের বাইরে সমস্ত সমস্যা সমাধানের জন্য মসজিদের দিকে দৌড়েতেন। বলেন যে ভাই বৃষ্টি হইতেছে না, তো বৃষ্টির জন্য মসজিদে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, তো সেখানে সে আরজ করতেছে কে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এমন বৃষ্টি মুষলধারে শুরু হল, বলে এক সপ্তাহ পর্যন্ত সূর্যই আর দেখা গেল না, খালি বৃষ্টি হইতেছিল। আবার এই বৃষ্টি বন্ধ করে দিতে হবে, তো আবার মসজিদে দৌড়ে আসতেছে। বৃষ্টি বন্ধ করার জন্য মসজিদেই আসতেছে, তো মসজিদে এসে আবার আরো করতেছে কে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টিতে এত হইতেছে যে আগে বৃষ্টি না হওয়ার কারণে যেরকম সবকিছু নষ্ট আর বরবাদ হইতেছিল, এখন তো বৃষ্টি অতি বৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে যেতেছে। তো কাজেই আবার দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই ওই দ্বিতীয় জুমাতে তিনি যখন আবার দোয়া করলেন তো বৃষ্টি বন্ধ হয়ে গেল। মেরে মহতরম সাহাবি ঋণগ্রস্ত তৈরি ধরে মসজিদে আসতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মসজিদে হাজির হইতেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জীবনের সব সমস্যারই যত রকম সমস্যা বাহিরে, বলে এই সব সমস্যা এটাকে সমাধানের জন্য তারা বাহিরের ময়দানে ছুটাছুটি করতেন না, দৌড়াদৌড়ি করতেন না, তারা তো এইটাকে সমাধান করার জন্য মসজিদের বাইরে সৃষ্ট সমস্যাকে সমাধান করার জন্য তারা তো মসজিদের দিকে দৌড়ে আসতেন, মসজিদে আসতেন, এইখানে তারা সমস্যার সমাধান এখান থেকে করাইতেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যে যখন বাইরের জিনিসের মধ্যে যে মানুষ সমস্যার সমাধান তালাশ করবে, তো ওই মানুষ তো নামাজ ছেড়ে দিবে, নামাজের দিকে আসতে পারবে না, কারণ বাইরের সমস্যাটাকে ধরে রাখবে, আটকায় ফেলবে, এবং সে মসজিদে আসারও অবসর পাবে না, মসজিদে আসারও সুযোগ পাবে না, ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারবে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব বলেন যে ভাই বাইরে যত জিনিস যত সমস্যা সৃষ্টি হয় মসজিদের বাইরে, এই সব সমস্যার সমাধানের জায়গায় হল মসজিদ। মানুষ একজন মুসলমান একজন মুমিন সে তার বাইরে সমস্ত সমস্যাগুলি এটা সমাধানের জন্য মসজিদে আসবে। আজ তো মেরে মহতরম দোস্তা বুঝব আমাদের মসজিদগুলো শুধু এই জন্যই রয়ে গেছে যে আমি ফরজ নামাজ পড়তেছি, ফরজ নামাজের জন্য মসজিদে আসি, আর আমার যত সমস্যা সমাধানের দরকার এগুলি সব বাইরে তালাশ করতেছি। কেউ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার সমাধানের জন্য যাচ্ছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার সমাধানের জন্য যাইতেছে, অথবা সে দুনিয়াতে কোন মালদারের কাছে তার সমস্যা সমাধানের জন্য যাইতেছে। দুনিয়ার বিভিন্ন জায়গায় মসজিদের বাইরে সে তার সব সমস্যার সমাধান দেখতেছে। তো এই লোক তো নামাজি হওয়া সত্ত্বেও নামাজ ছুটে যাবে তার। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই কথাই বলতেন যে যদি মুসলমান তাদের সমস্যার সমাধান মসজিদের বাইরে তালাশ করে অথবা বাইরের জিনিসের মধ্যে দেখে ইয়াকিন করে, তো তারা তো মসজিদে ফরজ নামাজের জন্য আসতে পারবে না, তাদের নামাজই ছুটে যাবে, নামাজি লোকেরও নামাজ ছুটে যাবে, কারণ বাইরের সমস্যা দিয়ে তাকে এমনভাবে আশ্রয় ধরবে যে সে ওইটার সমাধান বাইরে তালাশতেছে, তাদের মসজিদে আসার তারা সুযোগ হয়ে নেই, সুযোগ নাই, মসজিদে আসার জন্য তার অবসর নাই, সময় নাই। ব্যবসায় সমস্যা সৃষ্টি হয়েছে, তো ব্যবসার সমস্যা ওইখানে অসুস্থতা এরকম এক সমস্যা সৃষ্টি হয়েছে, তো বাইরে যে সমস্যার সমাধান তালাশ করতেছি, তো মসজিদে কখন আসবো? আমি তো ডাক্তারের কাছে লাইন ধরছি, সেখানে তো লাইন ছেড়ে আমি মসজিদে আসতে পারতেছি না, ডাক্তারের কাছে দেখা যাওয়ার জন্য আমি মসজিদে আসার সময় পাইতেছি না। মেরে মহতরম দোস্ত এরকম ভাবে জীবনের সব সমস্যা যত রকম সমস্যা হইতে পারে এই সব সমস্যার সমাধান যদি বাইরের সঙ্গে বাইরের জিনিসের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়, আর বাইরের জিনিসের মধ্যে একজন মুসলমান তালাশ করে, তাহলে তো সে ফরজ নামাজের জন্য মসজিদেও আসতে পারবেন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছিলেন যে তোমাদের বাইরে যত সমস্যা সৃষ্টি হবে সব সমস্যাগুলির সমাধানের জন্য মসজিদে আসবে। তো তারা একজন অসুস্থ সেও মসজিদে আসতেছে, একজন ঋণগ্রস্ত সেও মসজিদে আসতেছে, বৃষ্টির প্রয়োজন তো সে মসজিদে চলে আসতেছে, যে কোনো সমস্যা দেখা দিতেছে, মেরে মহতরম দোস্তবৃন্দ এই সমস্যার সমাধানের জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা মসজিদের দিকে দৌড়ে আসতেছে। মসজিদ মুত্তাকিদের ঘর, ফলে যে মসজিদে যে বেশি বেশি আসা যাওয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও, তুমি তাকে ইমানদার হওয়ার সাক্ষী দাও। ইমান এটা তো মসজিদেই বলবে, মসজিদের আমলের দ্বারা তার সমস্যার সমাধানের জন্য সে ঘন ঘন বারবার মসজিদে আসতেছে। শুধু ফরজ নামাজের জন্য মসজিদে আসে না, বরং তার যে কোনো প্রয়োজন দেখা দেয় তো সে ওই প্রয়োজনকে পুরা করার জন্য মসজিদের দিকে দৌড়ায় আসতেছে। এখানে সে নফল নামাজ পড়তেছে আর এই নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে তার সমস্যার সমাধান করাইতেছে। এই জন্য বলেন যে ভাই পরিবারের আসবাবকে ছাড়তে পারতেছি না, কিন্তু একজন মোমেন মুসলমানের সর্বপ্রথম তার সর্বপ্রথম যে সে যেদিকে মনোযোগ দিবে, সর্বপ্রথম যে সে যেদিকে দৌড়াবে সেটা হল মসজিদ এবং আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সমস্যা সমাধানের সে চেষ্টা করবে। তারপরে সে আসবাবকে এখতিয়ার করে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যদি বাহিরের আসবাবের সঙ্গে তার সমস্যা সমাধানের যে কিন হয় তো সে তো মসজিদেই আসতে পারবে না, কারণ ওইখানেই দেশে আটকে পড়বে, ওইখানেই সে জয়ে পড়বে। মসজিদে আসার তার আর কোনো সুযোগই নাই, তাকে তার সমস্যা মসজিদের বাইরেই ধরে রাখবে এবং এইটার সমাধানের জন্য সে মসজিদের বাইরেই ঘুরতেছে, তো মসজিদে আসবে কখন? এই জন্য বলেন যে সমস্ত সমস্যার সম্পর্ক সমাধানের সম্পর্ক এটা একজন মোমেনের জন্য মসজিদে সে যে কোনো সমস্যা দেখা দেয় দৌড়ে আসে মসজিদে আসে। সে অত্যন্ত ঋণগ্রস্ত সে মসজিদে দৌড়ে আসবে, বলে যে সে অসুস্থ হয়ে পড়ছে তো সর্বপ্রথম সে মসজিদে আসবে, সে ব্যবসা করতে চায় তো সে সর্বপ্রথম মসজিদে আসবে, মসজিদের আমলকে এখতিয়ার করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বলল আমি ব্যবসার জন্য মাহরাইম যেতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আগে দুই রাকাত নামাজ পড়ে নাও। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজের দ্বারা সে তার সমস্যার সমাধান করবে, আর এই নামাজ তো মসজিদে আদায় করতে হয়, কাজে সে মসজিদে আসবে এবং মসজিদে নামাজের জন্য আসবে, আর এই নামাজকে নামাজ পড়ে সে আল্লাহ তাআলার কাছ থেকে তার সমস্যার সমাধান করাবে। এই জন্য মসজিদে তার জীবনের সব সমস্যার সম্পর্ক মসজিদের সঙ্গে, মসজিদেই আসতে হবে তাকে। মসজিদে যখন আসবে তো এখানে আল্লাহ তাআলার কাছ থেকে সে দোয়া করে তার সমস্যার সমাধান করাবে, আল্লাহর কাছ থেকে ফয়সলা করাবে। যখন আল্লাহর কাছ থেকে ফয়সলা হয়ে যাবে বাহিরের আসবাবের মধ্যে আল্লাহ তাআলাই তার সমস্যার সমাধান করায় দেবে। আর যদি আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সলা না হয়, আল্লাহ তাআলা যদি তার সমস্যার সমাধান করতে না চান, তো সারা দুনিয়া সব আসবাবকে অবলম্বন করেও সে তার সমস্যার সমাধান কোনোদিন করতে পারবে না। এই জন্য মসজিদের দিকে মানুষকে আসতে হবে এবং মসজিদের সঙ্গে একজন মোমেন ইমানওয়ালার সম্পর্ক হতে হবে। মসজিদের আমলের সঙ্গে, মসজিদের আমল কি? নামাজ মসজিদের আমল, ওই নামাজ বলছে এই নামাজের দ্বারা সমস্যার সমাধান করবে। একজন মোমেন ইমানওয়ালা সর্বপ্রথম তার সমস্যা দেখা দিলে সর্বপ্রথম যে সে চিন্তা করবে সেটা হলো সে মসজিদে নামাজের কথা চিন্তা করবে, নামাজের মধ্যে সে নামাজের দিকে অগ্রসর হবে, নামাজের দ্বারা সে তার সমস্যার সমাধান করাবে। এই জন্য এই নামাজের জন্য সে মসজিদে আসবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজ বলছে এই নামাজ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে সমাধান করাইবার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো এই নামাজ। কাজেই এই নামাজ মেরে মহাসব দোস্ত, আমরা যেমন নামাজ পড়তেছি এরকম নামাজ নয়। আমরা তো আজ মেরে মহাসব দোস্ত আপনার চিল্লা তিন চিল্লা লাগানোর পরেও, চিল্লা তিন চিল্লা লাগানো সত্ত্বেও আমাদের নামাজ কাকের ঠোকরের মতন, কাউয়ার ঠোকরের মতো ওই রকম নামাজই রয়ে গেছে। এবার কয়েকটা ঠোকর মেরে দিলাম কপাল মাটির সঙ্গে, কয়েক ঠোকর কপাল মেরে দিলাম, যেমন কাক তার মাঝির ঠোঁট দিয়া মাটি থেকে আধার ঠোকরায় খায়, বলে যে আমাদের নামাজের অবস্থা তো এরকম রয়ে গেছে। মেরে মহাতাম দোষ না, এই নামাজকে সুন্দর করতে হবে আর নামাজকে বানাইতে হবে। কাকের ঠোকরের মতো নামাজ বললে হবে না, ওই নামাজ দিয়া সমস্যার সমাধান হবে না। বরং মেরে মহাতাম দোষ এই নামাজের দ্বারা যখন তার কোনো সমস্যার সমাধান হবে না, তখন সে নামাজ থেকেই নিরাশ হয়ে যাবে এবং সে নামাজ থেকে নিরাশ হইয়া অন্য কোন তালাশ করবে, নামাজই ছেড়ে দিবে। না, আমাকে এই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান করাইতে হবে, এই জন্য আমাকে আমার নামাজটাকে ওই রকম বানাইতে হবে যেই নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান হয়ে যায়। মেরে মত অন্তস্থ একজন লোক যখন নামাজের সেজদা করে তো সে আল্লাহ তাআলার কুদরতি কদমের মাঝখানে সে সেজদা করে, আর এই নামাজ থেকে যখন সেজদা থেকে সে যখন উঠে বসে তো তখনই হলো সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফি চাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এটা, যে এখনই সে আল্লাহ তাআলার কদম থেকে মাথাকে উঠেছে, আবার সে আল্লাহ তাআলার কদম উঠে মাথা রাখতে যাইতেছে। এরকম সময়ই এর মাঝে মাঝখানের সময়টাই তো হলো আল্লাহ তাআলার কাছ থেকে ইস্তেগফারের সময়, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইবার সময়। মানুষ ইস্তেগফার সারাদিন ভরে করে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে মেরে মহাতাম দোস্ত সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে সুবর্ণ সুযোগ হল যে সময় তার ইস্তেগফার কবুল হয়ে যাবে, সেটা হলো দুই সেজদার মাঝখানে। আর মেরে মহাতাম দোস্ত বুঝব বলেন যে একজন নামাজি যখন সে রুকুতে যায়, রুকু থেকে সে উঠে সোজা হইয়া দাঁড়ায় না, কোমরটাকে সোজা করে না, আবার সে সেজদায় চলে যায়, এরকম নামাজের প্রতি তো আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করেন না, এরকম নামাজের দিকে ফিরেও তাকান না আল্লাহ তাআলা। নামাজ মোমেনের মেরাজ, অথচ নামাজ মোমেনের মেরাজ, নামাজে যখন সে দাঁড়ায় সে যেন তার মেরাজে গেল। রসুল্লাহ সাহেব যেরকম আল্লাহ তাআলার দরবারে মেরাজ হয়েছিল, তো প্রত্যেক মোমেনের যেন ওই নামাজের হালতে সে আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহকে সে দেখতেছে। মেরে মহাম দোষ এরকম সময়ে যখন কিনা মোমেনের মেরাজ হইতেছে, ওই সময়ে যদি আল্লাহ তাআলা তার প্রতি ভ্রুক্ষেপ না করেন, আল্লাহ তাআলা তার প্রতি ফিরে না তাকান, তো আর কোন সময় হবে যে সময় আল্লাহ তাআলা তার প্রতি ফিরে তাকাবেন? নামাজের সময় যে সময় তার মেরাজ ছিল, এই সময় আল্লাহ তার দিকে ফিরে তাকাইলেন না, তার জীবনে আর কোন মুহূর্ত হবে যে মুহূর্তে আল্লাহ তার দিকে ফিরে তাকাইবেন? এই জন্য মেরে মহাতাম দোস্ত বুঝব নামাজ যখন রুকুতে যাবে, রুকু থেকে যখন সে সোজা হয়ে দাঁড়াবে, তো কোমরকে সোজা করবে, ইতমিনান হাসিল করবে, এবং এই নফল নামাজের মধ্যে যখন সে নামাজ পড়ে তো তখন সে এরকম ভাবে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই দোয়া পড়বে। তো মেরে মহাতাম দোস্ত বুঝব বলে যে যখন এই দোয়া সে পড়বে তো আল্লাহ তার ইতমিনান হাসিল হয়ে যাবে। তো নামাজের মধ্যে এই দোয়া রব্বানা লাকাল হামদু উত্থূ পর্যন্ত নয়, বলের সঙ্গে হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি, আর এরকম ভাবে অন্য রেওয়াজের মধ্যে আছে মিনা আস-সামাওয়াতি ওয়াল আরদি, তো ওমা বাইনাহুমা, যে জমিন আসমান এবং জমিন আসমানের মাঝখানে যা আছে সেই পরিমাণ আল্লাহ তাআলার হামদ করতেছি আমি। সেই জন্য নফল নামাজ জরুরত এবং হাজতের জন্য যে নামাজ আমরা পড়ি, সেই নামাজের মধ্যে যখন রুকু থেকে দাঁড়াই এরকম ইতমিনানের সঙ্গে আমরা এই দোয়া পড়ার অভ্যাস করি। আজ তো মেরে মহাতাম দোস্ত বুঝব রুকু থেকে দাঁড়াইতেছি একজন নামাজি, তো সে তার কোমরকেই সোজা করে না, সোজা হইয়া দাঁড়াই না, আবার সে সেজদায় চলে যেতেছে। তোমার যে এরকম নামাজের প্রতি তো আল্লাহ তাআলা ফিরাও তাকান না। একজন নামাজি নামাজে মেরাজ করতেছে, আল্লাহ তার দিকে ফিরে তাকাইতেছেন না, তো তার জীবনের কোন মুহূর্তে এরকম হবে যে যে সময় সে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবেন? মেরাজের সময় যদি তাকাইল না, তার কোন সময় তাকাইব? এই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব বলে যে এমনি ভাবে দুই সিজদার মাঝখানে যখন আমরা বসি, তোমার ওইখানে এসে পার করি, আল্লাহ্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, যে দোয়া আছে এই দোয়াকে পড়ি, আমার হাজতের নামাজ পড়তেছি, আমি আল্লাহ তালার কাছে চাইতেছি, আল্লাহ তালার কাছে এখন কিছু চাইব, সে এরকম মেরে মহতারাম দোষটা বুঝব এই নামাজের মধ্যে তো আমার গুনাও মাফ হয়ে যেতে হবে, কারণ গুনাহের সঙ্গে গুনাহের ময়লা নিয়ে আমি আল্লাহ তালার কাছে কিভাবে চাইব? আমি আল্লাহ তালার নাফরমানি করছি, তা আমার এই নাফরমানি গুনাহ এগুলির সঙ্গে আমি আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করব? এই জন্য নামাজের পরে তো আমি আমার হাজত চাইব, জরুরত চাইব, তো যখন আমি এরকম নামাজ আমার জরুরতের জন্য হাজতের জন্য নফল নামাজ আমি পড়ি মেরে মহতরম দোষটা বুঝব, তখন এরকম ভাবে দুই সেজদার মাঝখানে যে দোয়া আছে ওই দোয়াও আমি ইস্তেগফারের দোয়া, ওই দোয়াকে কবুল করি, ওই দোয়াকে আমি পড়ি, কোনো কোনো মেরে মহতরম দোষটা বুঝব ইমামদের কাছে তো কোনো কোনো ইমামদের মধ্যে তো দুই সেজদার মাঝখানে এই ইস্তেগফারের দোয়া পড়াও জরুরি, তো কাজে এই সময়ে মেরে মহতরম দোষটা বুঝব ওই দোয়াও আমি শিখে সুন্নত তরিকা মতো নামাজ পড়ি, এবং নামাজের মধ্যে এহসানের সিফত পয়দা করি, নামাজের মধ্যে এহসানের সিফত পয়দা করি, যে এহসানের সিফত মানে যেন আমি আল্লাহ তালাকে দেখতেছি, এমন ভাবে নামাজ পড়ি, এমন ধ্যান পয়দা করি নামাজের মধ্যে যেন আমি আল্লাহ তালাকে দেখতেছি। অন্তত পক্ষে যদি আমার এই পর্যন্ত ধ্যান না যায়, তো অন্তত পক্ষে এত কিছু ধ্যান করাই উচিত যে আল্লাহ তালা তো আমাকে দেখতেছেন। নামাজের মধ্যে যখন সে ধ্যান পয়দা করবে, তো নামাজের বাইরেও প্রত্যেক জিকির আজকার তেলাওয়াত যা কিছু সে আমল করবে সবগুলোর মধ্যে ধ্যান পয়দা হবে। নামাজই যার ধ্যান হল না, বাইরের আমলের মধ্যে কি করে ধ্যান পয়দা হবে? জিকিরের সময় সে কি করে ধ্যান করবে? যেগুলো সে গাফলাতের সঙ্গে পড়বে, যেমন নামাজ সে গাফেল অবস্থায় পড়ছে, নামাজে সে এটা বুঝেই নেই যে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে, তো মেরে মহতরম দোষটা বুঝব নামাজের মধ্যে এই এহসানের সিফতকে পয়দা করার জন্য আমাকে মেহনত করতে হবে। মেরে মহতরম দোষটা বুঝব এই নামাজেরই দাওয়াত দিতে হবে, যে শুধু এটা নয় যে আমি মানুষকে বললাম ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আমি পৌঁছাই দিছি। মেরে মহতরম দোষটা বুঝব এইটা পৌঁছাইবার অর্থ নয়, যদি এরকমই পৌঁছাইবার অর্থ হইত তাহলে নবীরা এত মেহনত করার তো কোনো প্রয়োজন ছিল না। পৌঁছাইবার মানি তবলিগের অর্থ হইল এই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মেহনত করছিলেন, যে কষ্ট সহ্য করছেন, যেরকম ভাবে নিজের জান মালকে খরচ করছেন, যেভাবে কষ্ট স্বীকার করছেন, ওই রকম কষ্ট স্বীকার করে একজন লোককে যে নামাজের জন্য তৈরি করা, নামাজের জন্য তাকে প্রস্তুত করা, নামাজের জন্য তাকে যে মসজিদে নিয়ে আসা, এটার জন্য আপ্রাণ চেষ্টা বলে যে এই চেষ্টা এটাই হলো তবলিগ। খালি এটা নয় যে আমি পত্রিকার মাধ্যমে অথবা ধরো কোনো লেখনের মাধ্যমে কাউকে নামাজের মানুষের কাছে নামাজের পয়গাম পৌঁছাই দিলাম, অথবা কোনো প্রচার মাধ্যমে এটাকে ব্যবহার করে আমি সারা দেশে সারা দুনিয়ার লোকদেরকে নামাজের কথা শুনাই দিলাম, বলে এটা তবলিগের অর্থ, দাওয়াতের অর্থ নয়। দাওয়াতের অর্থ হল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কষ্ট স্বীকার করছেন এবং যেভাবে জানমাল খাপাইছেন, যে কষ্ট স্বীকার করার মাধ্যমে তিনি মানুষের কাছে এই নামাজের হুকুমকে দিনকে পৌঁছাইছেন, বলে যে ঠিক ওই রকম কষ্ট স্বীকার করে নামাজকে মানুষের কাছে পৌঁছানো, নামাজের জন্য মানুষকে তৈরি করা। এটা নয় যে মানুষকে হেঁটে হেঁটে শুধু নামাজের কথা বলে দিলাম আর মনে করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ, যে আমার উপর তো পৌঁছাইবার দায়িত্ব ছিল আমি পৌঁছাইয়া দিছি, বাকি তাকে নামাজের জন্য আসা অথবা তাকে হেদায়ত দেওয়া, তাকে নামাজ আদায় করার জন্য তৌফিক দেওয়া, এটা তো আল্লাহর কাম, আল্লাহই করবে বাকিটা। আমার কাজ তো পৌঁছাই দেওয়ার ছিল আমি পৌঁছাই দিলাম। যেমন আজকাল আমরা ভুলে থাকি করে থাকি এরকম যে মানুষকে কথা শুনে দিয়া আর বললাম যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার উপরে পৌঁছে আমার দায়িত্ব ছিল, আমি পৌঁছে দিচ্ছি, এবার করা না করা আপনা আপনি বুঝবেন, আল্লাহ আপনাকে পৌঁছে করবার তৌফিক দিবে, বাকি খাম আল্লাহর জিম্মায়। না মেরে মহাজ তবলিগের অর্থ এটা নয়, দাওয়াতের অর্থ এটা নয়, বরং প্রত্যেক মুসলমানের কাছে যাওয়া এবং তাকে নামাজের জন্য তৈয়ার করা এবং তাকে আল্লাহ তাআলার হুকুমের দিকে তৈয়ার করা, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার যে তার বিরাট এক সুযোগ এবং রাস্তা রয়েছে, এই জন্য সে মসজিদে আসবে, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নিবে, আসবাবের মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে নিবে না, আমলের মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে নিবে, নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছ থেকে তার সমস্যা সমাধান করাবে, তার যে কোনো সমস্যা বাহিরে সৃষ্টি হয় এই সমস্যার সমাধানের জন্য সে নামাজের দিকে অগ্রসর হবে, সে নামাজের জন্য দৌড়ায় আসবে, মসজিদের দিকে দৌড়ায় আসবে, নামাজের মাধ্যমে সে তার সমস্যার সমাধান করাবে। একজন মুমিন তার সমস্যা সৃষ্টি হলে সর্বপ্রথম তার মাথায় যেটা আসবে, সর্বপ্রথম চিন্তা তার দিনের ভিতরে যেটা আসবে সেটা হলো যে আমি কোন আমল ইখতিয়ার করব, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান করাবো। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, একটা নামাজের মধ্যে এহসানের সিফত পয়দা করতে হবে এবং নামাজকে সহি শুদ্ধ করতে হবে। আমাদের চিল্লার পর চিল্লা লাগতেছে, তিন চিল্লার পর তিন চিল্লা দিতেছি, বহুদিন ধরে মেহনত করতেছি কিন্তু আমার নামাজই ঠিক নাই, নামাজের মধ্যে রুকু ঠিক হয় নাই, সিজদা ঠিক হয় নাই, নামাজের মধ্যে দুই সিজদা মাঝখানে বসা ঠিক হয় নাই, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা আমার ঠিক হয় নাই, নামাজের মধ্যে ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করে নামাজ পড়ার জিনিস নয়। মেরে মহতরম দোস্তরা বুঝব, যে কোনো প্রয়োজনে এই নামাজের চেয়ে কার্যকরী, নামাজের চেয়ে শক্তিশালী আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার আর কোনো মাধ্যম নাই, এই নামাজই হলো সবচেয়ে বেশি শক্তিশালী এবং কার্যকরী মাধ্যম। তাহাজ্জুদ কা ইহতিমাম খুব কিয়া করো, হওয়া কে রাস্তে মে নিকল কর ইসকি আদত হো জায়ে, জো ওয়াকই তাহাজ্জুদ মে উঠনে কা ইরাদা করতা হ্যায় ফরিশতে উসকো জাগাতে হ্যায়, কেসা উঠতেগা আল্লাহ রাব্বুল ইজ্জত উসকো তাহাজ্জুদ কা আজর ভি আতা ফরমায়েঙ্গে, জো উঠনে কে ইরাদে সে সোয়া হ্যায়। اسی میرے دوست عزیزو تہجد کا خود اہتمام کرو, کام کرنے والوں میں اس کی بڑی کمی ہے, تہجد کا اہتمام کرنا, دن بھر دعوت کے کاموں میں مدد اس سے مدد ملے گی. آپ صلی اللہ علیہ وسلم کو اس کا حکم ہے کہ نبی جی آپ رات کو قیام کیا کریں, کیونکہ سب سے زیادہ نفس کو کچلنے والا ہے تہجد کا عمل, تہجد کی نماز, اور دن بھر دعوت کے کاموں میں مددگار ہے کہ دن بھر دعوت کے کاموں میں پھر اس بات بات سے نکلے گی رات کی تہجد کے فائدے, رات کی تہجد سے اور قیام سے. اس لیے فرمایا ہے فذکر اسم ربک وتبتل الیہ تبتیلا, کہ اللہ کے غیر سے کٹ کر اللہ کو یاد کرو, یہ اللہ کو یاد کرنے کا بہترین وقت ہے. اور صبح تہجد سے پہلے قرآن دیکھ کر پڑھنا, یہ تو اللہ کے قرب کا سب سے بڑا ذریعہ ہے, اللہ کے قرب کا سب سے بڑا ذریعہ ہے صبح تہجد سے پہلے قرآن دیکھ کر پڑھنا. میں عرض کرا دیں کہ تہجد کا اہتمام خوب کرو, دن بھر دعوت کے کام میں مدد ملے گی اور رات کے قیام سے مدد ملے گی. ان لک فی النہار سبحا طویلا, اللہ فرما رہے ہیں کہ نبی جی آپ کے دن بھر بہت سارے کام ہیں بڑے بڑے, اس کے لیے رات کا قیام ضروری ہے. اور سب سے زیادہ بات کو واضح کرنے والا ہے اشد وقع اقوم سیدہ, کہ نفس کو چلنے والا ہے اور بات کو واضح کرنے والا ہے رات کا قیام. اس لیے میرے محترم دوستو تہجد کا خوب اہتمام کیا کرو, اور رات کی تنہائیوں میں اللہ تعالیٰ سے امت کا غم اللہ سے مانگو, امت کا غم اللہ سے مانگو, جس طرح کی دلا کر اپنی ضرورت کو مانگتے ہو اس سے کہیں زیادہ اضطراب و بے چینی کے ساتھ اللہ سے اللہ کی مخلوق کی ہدایت کو اور اللہ سے اللہ کی مخلوق کے غم کو مانگو. یہ بھی اللہ کی طرف سے ایک عطا ہے جو بندے کو دی جاتی ہے, اللہ تعالیٰ اس سے کام لیتے ہیں جو امت کی ہدایت کے لیے اور امت کا تعلق اللہ کی ذات پیدا کرنے کے لیے بے چین ہوتا ہے. اس لیے ہمیں اللہ سے اس کو مانگنا بھی ہے. راتوں کی دعائیں یہ اللہ کے ہاں سرد نہیں ہوتی, اس سے تہجد کا اہتمام ہو اور راتوں کو اٹھ کر اللہ تعالیٰ سے مانگنے کا اہتمام کیا جائے. میرے دوستو عزیزو, ہر عمل کو علم پر لانا ہے, ہر عمل کو علم پر لانا ہے. اس زمانے میں سب سے بڑی جہالت یہ ہے کہ مسلمان ہر سیکھنے والی چیز کو علم سمجھے ہوئے ہیں. ہمیں دعوت سے اس طرح کلمہ کا اخلاص چاہیے اور نماز کا اخلاص چاہیے. یہ کلمہ کا اخلاص یہ ہے کہ یہ کلمات اکرم لا الہ الا اللہ حرام سے روک دے. اس طرح نماز کا بھی اخلاص ہے کہ نماز منکرات سے روک دے. اس طرح علم کا بھی اخلاص ہے, ایک زبان کا علم ہے ایک دل کا علم ہے. ہمیں دعوت سے دل کا علم چاہیے کہ اپنے علم کو لے کر اللہ کے راستے میں نکلو, اپنے علم کو لے کر اللہ کے راستے میں نکلو. جب علم الہی سے کامیابی کے یقین کی دعوت دیں گے تو ہمارے دلوں کے اندر اللہ والے علم سے بننے کا یقین پیدا ہوگا, اللہ والے علم سے بننے کا یقین پیدا ہوگا. میرے دوست عزیزو, امت سب سے بڑی جہالت پڑی ہوئی ہے کہ امت اس زمانے میں ہر سوالی چیز کا نام علم رکھ دیا ہے. اور افسوس کی بات تو یہ ہے کہ دنیاوی فنون کے سیکھنے پر علم الہی کے فضائل کو فٹ کرتے ہیں. وہ احادیث بیان کی جاتی ہیں فنون سیکھنے کے لیے, جو احادیث صرف علم الہی حاصل کرنے کے لیے ہیں. جب وہ سنوں میں کیا کہہ رہا, علم صرف وہ ہے جو ہم سے اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. جو مجھ کی سوا ہے وہ سب دنیا کے فنون ہیں, ان کے سیکھنے سے انکار نہیں ہے, اس کا تعلق آخرت سے کچھ نہیں ہے. عذاب قبر سے ہلکا نہیں ہو جائے گا, قبر میں اس کے بارے میں سوال نہیں ہوگا. قبر میں جو تین سوال ہیں ہر امام علی سے ہونے ہیں, جس کی تیاری زندگی میں کرنی ہے وہ تین سوال قبر میں کیے جائیں گے. کس سے بننے کا یقین لائے ہو, دین کیا ہے, اور محمد کے دربار سے پہچانتے ہو کہ نہیں پہچانتے. ان تینوں سوالوں کا جواب وہی دے سکے گا جو ان کی تیاری کر کے گیا ہے. اسی میں حد کرنا یہ ہے کہ قبر کے تین سوال میں سارا علم محدود ہے, سارا علم قبر کے تین سوالات میں ہے. اللہ کو جاننا, اللہ کے دین کو جاننا, محمد صلی اللہ علیہ وسلم کو جاننا. جو جتنا سنتوں کا پابند ہوگا وہ محمد صلی اللہ علیہ وسلم کو قبر میں دیکھ نہیں پہچان لے گا. جو جتنا اعمال کا پابند ہوگا وہ قبر میں صاف کہہ دے گا کیا میرا دین دین اسلام ہے. اور جو اللہ کو اللہ کے خوف اور خشیے کے ساتھ زندگی گزارا وہ پہچان لے گا, وہ صاف کہہ دے گا کہ ہاں میرا رب میرے پاس نہ رب ہے. میں سمجھتے ہیں کہ قبر میں زبان یقین پر چلے گی, معلومات تو نہیں چلے گی. اس لیے میرے دوست عزیزو, ہمیں خود بھی اور ساری امت کو اس جہالت سے نکالنا ہے کہ امت ہر چیز کو علم سمجھے ہوئے ہے. نہیں, دیکھو یاد رکھنا, علم صرف قرآن اور حدیث ہے. اللہ اکبر. اس زمانے میں مسلمان, اس زمانے میں مسلمان غیروں کے فنون پر فخر کرتا ہے, علم پر وہ فخر نہیں کرتا. جو فخر کرتا ہے دنیا کے فنون پر, میں ڈاکٹر ہوں, میں انجینئر ہوں, میں وزیر ہوں, میں پروفیسر ہوں. دیکھو یاد رکھنا ہماری بات, دنیاوی فنون پر فخر کرنا, دنیاوی فنون پر فخر کفر کا مزاج ہے. دنیاوی فنون پر فخر کرنا کفر کا مزاج ہے. جب انبیاء علیہ السلام اللہ کی طرف سے احکام کا علم لے کر آئے تو انبیاء کی قوموں نے نبی کے لائے ہوئے علم کا مذاق اڑایا اور کہا علم وہ نہیں جہاں لے کر آئے, علم تو ہمارے پاس ہے, علم تو ہمارے پاس ہے. تجارت کیسے ہوتی ہے, زراعت کیسے ہوتی ہے, باغات کیسے لگتے ہیں, پہاڑوں کو تراش تراش کر محلات کیسے تعمیر ہوتے ہیں. زراعت کا علم ہمارے پاس ہے, تجارت کا علم ہمارے پاس ہے, زراعت کا علم ہمارے پاس ہے. انبیاء علیہ السلام اللہ کی طرف سے احکامات لے کر آئے, انہوں نے نبی کے علم کا مذاق اڑایا اور اپنے فنون پر فخر کیا اور اس کو ہی علم کہا. یہ جہاد کا نعرہ ہے, یہ کفر کا نعرہ ہے کہ علم وہ ہے جو ہم تمہیں فنون سکھلا رہے ہیں. نہیں, یاد رکھو, انبیاء علیہ السلام کے بات کے خلاف ہے. انبیاء کہتے ہیں علم وہ ہے جو ہم اللہ کی طرف سے لے کر آئے ہیں. تو میں حد کر رہا تھا کہ دنیاوی فنون پر فخر کرنا کفر کا مزاج ہے. فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون. کہ انبیاء علیہ السلام جب اللہ کے علم لے کر آئے قوموں کے پاس تو قوموں نے نبی کے علم کا مذاق اڑایا اپنے فن کے مقابلے میں. اللہ نے سب کو ہلاک کر دیا. اس لیے بات اس طرح یاد رکھو کہ صرف قرآن حدیث علم ہے, قرآن حدیث علم ہے, جو اس کی سوا ہے وہ فنون ہے, وہ فنون ہے, ان کا تعلق ایک ضرورت سے ہے. وہ بھی یقینی نہیں ہے کہ ان فنون سے حاضری پوری ہو جائیں گی, نہیں آئی. میری بات یاد رکھو, علم وہ ہے جو محمد صلی اللہ علیہ وسلم کے طریق خبر حاصل جائے. اس لیے علم میں لگنا صرف اس بات کی تحقیق میں لگنے کو کہتے ہیں کہ ہمارا رب ہم سے کیا چاہتا ہے. میرے بزرگ دوستو, ہم تو علم کے نام پر وہ چیزیں سیکھ رہے ہیں جو علم ہی نہیں ہے. اور عمر رضی اللہ تعالیٰ عنہ نے سارے علوم حاصل کر کے قرآن کو سب سے زیادہ حدیث سمجھنے والے تھے. حدیثوں کو خوب سمجھ کر آپ کے ناظرین کی سب سے ہمیشہ حدیث سمجھنے والے تھے. لیکن عمر رضی اللہ عالم کو خیال یہ ہوا کہ چلو توریت ہی پڑھیں تاکہ ہمارے علم میں اضافہ ہو. عمر رضی اللہ تعالیٰ عنہ توریت پڑھ کر آئے, اور روایت میں ہے کہ کچن اور آپ ہاتھ میں لیے ہوئے. آپ نے عمر یہ کیا ہے؟ عثمان نے عرض کیا کہ میں توریت پڑھ کر آیا ہوں تاکہ میرے علم میں اضافہ ہو. میرے بزرگ دوست عزیزو, اس زمانے میں بھی لوگوں کا شوق یہ ہے کہ علم رائے حاصل کر لیا, اب اور کچھ سیکھو. دیکھو تو صحیح, عمر رضی اللہ عنہ نے سارے علوم حاصل کرنے کے بعد اور دین کو سمجھ کر پھر توریت پڑھی, جو واقعی علم تھا. آپ صلی اللہ علیہ وسلم کو ان کے توریت پڑھنے پر غصہ آیا, اور آپ اس وقت شریف فرما ہوئے, سارے صحابہ جمع ہو گئے. آپ نے آپ اتنے غصے میں تھے کہ انصار تلوار لے کر آ گئے کہ اللہ کے نبی غصے میں کسی نہ رہے, کیا بات پیش آئی. سارا غصہ اس عمر پر تھا کہ عمر, میرے ہوتے ہوئے اور قرآن کے ہوتے ہوئے تم نے یہ علم کیوں حاصل کیا توریت کا؟ پھر آپ نے فرمایا کہ اگر موسیٰ علیہ السلام زندہ ہو کر آ جائیں, ان کے لیے کوئی راستہ نہیں تھا میری شریعت کے, اور اگر تم کا طریقہ اختیار کیا تم گمراہ ہو جاؤ گے. میرے بزرگ دوستو عزیزو, اب غور کرو, جو چیز علم تھی وہ موسیٰ علیہ السلام پر نازل کی گئی, اس کو حضرت عمر نے حاصل کیا. سارے علوم حاصل کرنے کے بعد اس کو اللہ علیہ اتنا غصہ آیا. اگر ہم دنیا کو علم سمجھ کر حاصل کر لیں اور دنیا کے فنون سیکھ لیں اور علم الہی سے جاہل رہیں, تو اللہ کا نبی قیامت اندر کتنا غصہ آئے گا. اس لیے ہم سب یہ طے کریں کہ علم الہی صرف وہ ہے جو اللہ سے چاہتے ہیں, محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. ہمیں اس علم کو لے کر بھی پھرنا ہے, علم کو لے کر پھرنا ہے. کیوں؟ تاکہ ہمیں اللہ کے راستے کے خلوص اور نفر کی سبیل اللہ سے تفقہ فی الدین حاصل ہو. اللہ کے راستے کا نفر ہو خلوص, یہ علم کے اندر تفقہ پیدا کرنے کے لیے ہے. علماء صحابہ بھی علم کو لے کر پھرتے تھے, علماء صحابہ علم کو لے کر پھرتے تھے. جی آپ غور کریں کہ اللہ کے راستے کا نفر تفقہ فی الدین کا سبب ہے. اگر اس علم کو لے کر پھرو گے امت کو پہنچانے کے لیے, تو اللہ رب العزت اس علم کو لے کر پھرنے والوں کے علم میں تفقہ پیدا فرما دیں گے. کیونکہ اللہ نے فرمایا ہے فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين, یعنی فرمایا کہ علماء سب نہ نکلے. ما کان من دین فی الکافہ کا مطلب یہ نہیں ہے کہ علماء سب نہ نکلے. دیکھو میری بات یاد رکھو, سارے علماء صحابہ آپ صحابہ کی طرح حرکت میں رہے. آپ کے سما اور فلم کا جو جذبہ تھا بات راستے میں نکلنے کا, وہ جذبہ سارے صحابہ کا تھا. یہ بات نہیں تھی کہ عوام کا جذبہ نکلنے کا تھا, علماء کا جذبہ نکلنے کا نہیں تھا. حضرت رضی اللہ تعالیٰ نے نکلنا چاہا, حضرت صدیق رضی اللہ کے زمانے میں حضرت عمر نے عرض کیا کہ معاذ کو روک لیجیے, کیونکہ کوئی مدینہ فتح لینے والا نہیں ہے. اگر یہ مفتی صاحب چلے گئے ماں کے راستے میں فتح کھول دے گا. ابوبکر رضی اللہ عنہ فرمایا کہ عمر میں کیسے جرت کروں اس شخص کو اللہ کے راستے میں جانے روک لے گی جو اللہ کے راستے جان دینا چاہتا ہو. علم اس طرح پھیلا کہ علماء صحابہ حرکت میں تھے. 70 صحابہ پیر مہانا نقل کیے گئے. وہ مشرکین نے ان صحابہ کا مطالبہ کیا اپنے یہاں دین سکھانے کے لیے کہ ہمارا اسلام آ گیا ہے, سکھانے والے بھیج دیجیے. اور سب سے لے جا کے 70 علماء کو لے جا کے قتل کیا مشرکین نے. لیکن آپ صلی اللہ علیہ وسلم نے علماء کو حد تک رکھا. 70 علماء چن چن کر آپ نے بھیجے, خدا اور علماء سکھانے کے لیے. ان سب کو وہاں شہید کیا گیا. میرے محترم دوستو عزیزو, یہ بات یہ کرنا ہے کہ علماء صحابہ بھی علم کو لے کر حرکت میں تھے. ہم یہ نہیں کہتے کہ علماء دین کے شعبے چھوڑ کر نکل جائیں, نہیں بالکل نہیں. اللہ یہ فرما رہے ہیں, اللہ یہ نہیں کہہ رہے کس طرح کے علماء سب نے نکلے, مطلب یہ نہیں ہے کہ علماء سب نے نکلے. اللہ آگے خود فرما رہے ہیں فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين, ایسا کیوں نہیں کرتے کہ علماء کی جماعت کا ایک حصہ اللہ کے راستے میں نکلے. کیوں نکلے؟ ليتفقهوا في الدين, تاکہ اللہ کے راستے کے نفر سے اپنے علم کے اندر تفقہ پیدا کرے. یہ آیت علماء سے متعلق ہے, یہ آیت علماء سے متعلق ہے. اور ليتفقهوا في الدين میں سبب کے لیے فرما دیا, کیونکہ یہ لازم ہے متعدی نہیں ہے. اس سے فرما رہے ہیں کہ اپنے دین میں تفقہ پیدا کرنے کے لیے, اپنے علم میں رسوخ پیدا کرنے کے لیے نکلے. نکل کر اس علم کو پھیلانے سے ان کی اپنی بات کے اندر ایسا اثر پیدا ہوگا کہ جب بھی واپس لوٹیں گے تو اپنے مقامی لوگوں کو ڈرائیں گے اور ان کے اندر بھی ان کی بات اثر پیدا ہو جائے گا. اللہ کا اسی طرح فرما رہے اللہ تعالیٰ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ. مفسرین نے اس سے تفسیر پہ بہت تفصیل سے لکھا ہے جو علماء تابعین نہیں کرتے تھے. دیکھو ایک بار غور سے سنو, یہ بات نہیں تھی کہ تو مولانا الیاس صاحب رضی اللہ عنہ تھے. میرا دل چاہتا ہے کہ ہر جماعت کے ساتھ ایک عالم ہو ایک قاری ہو, ہر جماعت کے ساتھ. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو حرکت پہ ڈالا تھا. ہم یہ نہیں کہتے کسی کے شعبے چھوٹے ہی رہ جاؤ, اللہ خود فرما رہے ہیں. ایسا کیوں نہیں کرتے علماء کہ علماء کی ایک جماعت اللہ کے راستے میں نکلے اور علماء کی کا ایک حصہ وہ مقام پر رہ کر اللہ کا دین پڑھا رہے, جب یہ واپس آ جائے تو دوسرے نکل جانے. لیکن حرکت نے سب کو رکھا, حرکت نے سب کو رکھا. عبداللہ مبارک کی چھ مہینے نقل حرکت ہوتی تھی اور چھ مہینے تک, اس چھ مہینے کی نقل حرکت سے طلبا اتنے تھے کہ استاد کی چھینک پر طلبا کے جواب کا شور, استاد کی چھینک آنے پر طلبا کی جواب کا شور سن کر بادشاہ یہ سمجھا کہ میرے ملک پر دوسرے نے حملہ کر دیا. کیا ہوا؟ یعنی کچھ نہیں ہوا, وہ تو عبداللہ مبارک کو چھینک آئی تھی, طلبا نے چھینک کا جواب دیا. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے علم کو متحرک بنایا تھا, صحابہ کے علم کے ساتھ حرکت میں ڈالا تھا, اور اپنے علم کی مثال بھی حضرت اکرم صلی اللہ علیہ وسلم عبادت سے دی تھی کہ اللہ نے مجھے علم دے کر بھیجا ہے, میری مثال اور اس علم کی مثال بادل کی طرح ہے. بادل خود زمینوں پر پہنچتا ہے, زمین حرکت نہیں کرتی, بادل حرکت کرتے ہیں. امت اس طرح جمود میں ہے جس طرح زمینیں جمود میں ہیں, ٹھہراؤ میں ہیں. بادل حرکت میں رہتے ہیں, علماء حرکت میں رہیں اور جہاں امت ہے وہاں خواہش پہنچانے. یہ تو میں آپ کو بالکل حدیث سے براہ راست سمجھا کر عرض کر رہا ہوں. زمین کی تین قسمیں بیان کی ہیں, یعنی امت تین قسم کی ہے. ایک وہ ہوگی جو پانی کو جذب کر لے گی اور گھاس اور درخت اگاوے گی. ایک زمین وہ ہوگی جو پانی کو جمع گی, وادیاں کے لوگ اسے پیئیں گے, اپنے جانوروں کو پلائیں گے, اپنی کھیتیوں کو پانی پہنچائیں گے. ایک زمین وہ ہوگی جسے پانی برس کے بہ جائے گا, لیکن اس زمین نے کوئی سے بلندی حاصل نہیں کی اس علم سے اور اس کو قبول نہیں کیا. لیکن بادل سب پر برس رہا ہے, آج کی بہن ابو طالب پر بھی, آج کی بہن ابو ہریرہ پر بھی. ابو ہریرہ محدث ہو گئے, صحیح الحدیث پر اسلام السلام صحابہ میں سب سے زیادہ حدیث کے حافظ, اور ابو طالب اسلام بھی نہ رائے لیکن محنت سب پر ہو رہی ہے. مجھے یاد کرنا ہے کہ علم کو لے کر حرکت پر ڈالا تھا محمد صلی اللہ علیہ وسلم صحابہ کو. اس لیے میرے بزرگ دوست عزیزوں بہت دھیان سے بات سنو, اپنے علم کو لے کر حرکت میں آؤ, کیونکہ اللہ کے راستے کا نفر تفقہ فی الدین کا سبب ہے. دوسروں کو سکھلانا تو ایک ضمنی چیز ہوگی, اپنی اصل میں اللہ کے راستے کے نفر سے اپنے علم کے اندر رسوخ پیدا ہوگا. میرے مختلف جو سبزرو مجھے جب ہمارا تو اللہ راستہ جی دیسی بھائی سامنے جا دوایا آسن میں میرے کو بسے جان بسلے آرام ہو جائے سرگول ہو جیسے سرگول جن نہ ہو خاموشی سنگے بسے جائی تو بتائیں بھائی ہمارا اللہ راستہ جی دیسی তো আল্লাহর রাস্তায় নামাজের দাওয়াত দিব এবং নিজের নামাজকেও মানাবো, নামাজের মস্ক করব, নামাজের অভ্যাস করব, ধ্যানের সঙ্গে যাতে নামাজ পড়তে পারি এবং নামাজের রুকু সেজদা এগুলো যেন ইসমিনানের সঙ্গে আদায় হয় এবং আমাদের যে কোনো সমস্যা হয় ওই সমস্যার সমাধানের জন্য আমি নামাজ পড়ব, নামাজ পড়ে সমাধান করব, এটা অভ্যাস করব, আল্লাহ রাস্তায় বেরবে এবং লোকদেরকে নামাজের জন্য তৈয়ার করব, মসজিদে আনব, নিজের জান মাল খরচ করতেছি এবং এটার জন্য কষ্ট স্বীকার করতেছি যে মানুষ নামাজের জন্য নামাজের দিকে আসে। সেই জন্য মেরা মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাস্তায় দেয়া এক মেহনত আমরা ইমানের জন্য করব, আর এক মেহনত আমরা নামাজকে হাসিল করার জন্য, নিজের নামাজকে বানাইবার জন্য করব। আর এই নামাজের সঙ্গে সঙ্গে রাত্রে তাহাজ্জুদ নামাজের ওইটারও আমরা খুব এহতেমাম করব। রাত্রে তাহাজ্জুদ নামাজ, ওই রাত্রে ওই সময়টা তাহাজ্জুদের সময়টা দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযোগী সময়, কাজে ওই সময় আল্লাহর রাস্তায় বের হয়ে আসছি, কাজে এই সময়টায় তাহাজ্জুদ পড়ার খুবই চেষ্টা করব। কারণ রাত্রে তাহাজ্জুদ নফসকে, মানুষের মন আর নফস যেটা যেটার ভিতরে খায়েশ আসে, যে নফস আর মন মানুষকে খারাপ পথে পরিচালিত করে, ওই নফস মনকে একেবারে খতম করার ব্যাপারে সবচেয়ে বেশি কার্যকর হল রাত্রের তাহাজ্জুদ নামাজ। কারণ আল্লাহ তাআলা খুদ কোরআনে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, রাত্রিবেলায় উঠেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াদআ ওয়া আকওয়া মুকীলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবীলা। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন এই কথা যে আপনি রাত্রে যে তাহাজ্জুদের জন্য উঠবেন এটা নফসকে একেবারে কুচলায় দিবে, নফসকে একবারে শেষ করে দিবে। আর হলো দিনের বেলায় যে আপনি কথা বলবেন, আপনার কথাকে পরিষ্কারভাবে মানুষের সামনে পেশ করার জন্য এই রাত্রের নামাজ, রাত্রের নামাজ তাহাজ্জুদের নামাজ এটা সবচেয়ে বেশি কার্যকর। রাত্রে যখন নামাজ পড়বেন তো দিনের বেলায় মানুষের সঙ্গে যে কথা বলবেন এই কথাও মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারবে। ভারী কথা আপনার উপরে, ভারী কালাম আপনার উপরে অবতীর্ণ হইতেছে, কোরআন অবতীর্ণ হইতেছে, তো দিনের বেলায় কোরআন পড়ে মানুষকে দাওয়াত দিবেন, তো দিনের বেলায় মানুষকে কোরআন পড়ে দাওয়াত দেওয়া এটা আপনার জন্য সহজ করে দেবে রাত্রের এই তাহাজ্জুদ নামাজ। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলতেছেন যে আপনার তো দিনভর বড় বড় কাজ আপনাকে আঞ্জাম দিতে হবে, অর্থাৎ মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, সব জায়গায় দাওয়াত দেওয়া এত সহজ কাজ নয়, সবাই সহজভাবে নেয় না। অনেক লোক যারা এই কথাকে শুনে অনেকে আসে মুখ বিকৃত করে, অনেকে আসে মুখ ফিরায় নেয়, অনেকে আসে গালবন্ধ করে, তো সব লোকের কাছে এই কথা পৌঁছানো এত সহজ বিষয় না, অনেক বয়স হয়, অনেক কঠিন বিষয়, কাজে এই কঠিন বিষয়টা আপনার জন্য সহজ করে দিবে আপনার রাত্রের তাহাজ্জুদটা। এই জন্য মেরে মহাজন বুঝব, রাত্রে আমরা উঠার অভ্যাস করি, আল্লাহর রাস্তায় বের হইতেছি, তো আল্লাহর রাস্তায় তাহাজ্জুদের নামাজের জন্য এইটাই সবচেয়ে ভালো সুযোগ যে এই সময় আমরা নিজেদের অভ্যাস বানায় নেই এবং বাকি জীবনে রাত্রেবেলায় ভোর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, কারণ এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ারও সবচেয়ে বেশি যে উত্তম সময় হল এই শেষ রাত্রি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সবাই তাহাজ্জুদের ইহতেমাম করতেন। তো আমরাও আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আমরা এই তাহাজ্জুদের সময় এই সুযোগটাকে আমরা আমাদের বাকি জীবনের জন্য নিয়ে নেই যে রাত্রে তাহাজ্জুদে উঠার আমরা অভ্যাস বানায় নেই, তাহাজ্জুদের অভ্যাস বানাব। আমের মহতরম দোস্ত বুজুর্গ, এর সাথে সাথে যেমন এই নামাজকে নিয়ে ফিরতেছি আল্লাহর রাস্তায় নামাজ জিন্দা করার জন্য, যেরকম ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ নিজের মধ্যে নামাজ আনার জন্য এবং মানুষের মধ্যে নামাজ আনার জন্য আমরা আল্লাহর রাস্তায় ফিরতেছি, এমনি ভাবে এলিম নিয়েও আল্লাহর রাস্তায় ফিরতে হবে। এলিম বলে যে আমাদের সব আমলকে এলিমের উপরে উঠাইতে হবে, এলিমের সঙ্গে মিলে যে এলিম মোতাবেক হইতে হবে। এলিম কাকে বলে? এলিম বলি হল যে কখন আল্লাহ তাআলার কি হুকুম সেটা সেই হুকুমকে পুরা করার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বতাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার তরিকায় আল্লাহ তাআলার কখন কি হুকুম এই হুকুমকে জানা, এটাই হল এলিম। এলিমের উদ্দেশ্য, এলিমের অর্থ হল এটাই যে আল্লাহ তাআলার কখন কি হুকুম সেটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করা। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কোন কি তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার এই হুকুমকে আদায় করার সেটাকে জানা বলে যে এটাই হলো ইলমের হাকিকত। আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে বড় দুঃখের বিষয় যে আজ দুনিয়াতে মানুষ যত রকম বিজাতীয় জ্ঞান এগুলিকে মানুষ এলেম বলা শুরু করছে, যে বিজাতির এলেমকে বিজাতির জ্ঞানকে তারা মানুষ আজ এলেম বলতেছে। আর ওই সমস্ত হাদিসকে যেগুলি এলমে ইলাহি আল্লাহ তাআলার তরফ থেকে যে এলেম আসছে সে এলিমের জন্য যে সমস্ত ফজিলত আসছে সেগুলিকে নিয়ে এই দুনিয়ার এই সমস্ত দুনিয়ার জ্ঞান আর এগুলির সঙ্গে ফিট করতেছে, বিজাতির জ্ঞানের সঙ্গে ওইটাকে ফিট করতেছে। অর্থাৎ বুঝাইতে চাইতেছে যে আল্লাহ তাআলা যে এলেম আসমান থেকে নাজিল করলেন সে এলেমের জন্য যে ফজিলত যে লাভ এই জ্ঞান হাসিল করত সেই লাভ না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যা ইলমের ফজিলত আসছে সেটা তো একমাত্র ওই ইলমেরই যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে, সে ইলমেরই ফজিলত আসছে। এই সমস্ত ইলম যা এই সমস্ত জ্ঞান যে বিষয়াদি জ্ঞান দুনিয়ার কাজ কারবারের জ্ঞান দুনিয়া টাকা পয়সা উপার্জনের জন্য যে জ্ঞান হাসিল করে মানুষ এটাকে ইলম বলে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এটা ওই এলেম নয় যে এলেমের সঙ্গে ওই সমস্ত ফজিলত যোগ করা যেতে পারে যে যে সমস্ত ফজিলত আল্লাহ পাকের তরফ থেকে আগত এলমের জন্য বলা হয়েছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে দুনিয়ার এই সমস্ত জ্ঞানের উপরে ফখর করা গর্ব করা এটা তো কুফরের মেজাজ, কাফেরের মেজাজ হল যে দুনিয়ার জ্ঞানের উপরে গর্ব করা। কেউ ডাক্তার হয়েছে ডাক্তারের উপরে গর্ব করতেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিয়ে আসে গর্ব করতেছে, বলে দুনিয়ার এই সমস্ত জ্ঞান গর্ব করা এটা তো কাফেরদের মেজাজ ছিল। বলে যে সমস্ত নবীরা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে এলেম নিয়ে আসছে তাদের কওমের কাছে, তো তাদের কওম তারা বলতেছে যে হ্যাঁ নবী তুমি যে এলেম নিয়ে আসছো এটা এলেম নয়, আমাদের কাছে যে জ্ঞান বিদ্যা আছে এটাই এলেম, কামিয়াবির জন্য এই এলেম, তোমার কাছে যে এলেম তুমি আসমান থেকে নিয়ে আসছো বলে দাবি করতেছ বলে এটা এটা তারা কোনো কামিয়াবি নাই। فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِندَهُم مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَلَجَ সব নবীদের জমানায় কাফেররা তাদের কাছে যে জ্ঞান বুদ্ধি ছিল এটাকে নিয়ে তারা গর্ব করত, এবং নবীর এলেমকে তারা নবীর এলেমকে নিয়ে তারা ঠাট্টা করত, এদের এই এলেমের তারা মজাক করত এই এলেমকে নিয়ে। তো বলেন যে পরিণতি কি হলো, বলে পরিণতি এই হলো যে যারা তাদের ওই নবীর এলেম ছাড়া তাদের নিজেদের জ্ঞান বিদ্যা এগুলির উপরে যখন তারা ফখর করলো গর্ব করলো আর নবীর এলেমকে নিয়ে ঠাট্টা করলো, আল্লাহ তাআলা পরিণতিতে ওই কওমকে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে হার জমানাতে নবীদের মোকাবেলায় কাফেরদের কাছে যে জ্ঞান বুদ্ধি ছিল বিদ্যা ছিল সেগুলি নিয়ে তারা গর্ব করছে, এই জন্য উনি বলতেছেন যে দুনিয়ার এই সমস্ত বিজাতীয় জ্ঞান বিদ্যা এইগুলি নিয়ে গর্ব করা এটা তো কাফেরদের মেজাজ, কুফরি মেজাজ এটা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা এলমের সঙ্গে তো পূর্বেকার নবীদের এলেমও যেটা নবীদের উপরে নাজিল হয়েছিল ওই এলেমও কোরআন হাদিসের এলমের সঙ্গে ওই ইলম হাসিল করাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত রাগান্বিত করে দিচ্ছে। আর সময় ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি কোরআনের এবং হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখলে বলা হিলিপ রাখলে বলা ছিলেন, উনি কোরআনের এলিম পুরা হাসিল করছেন, হাদিসের এলিম পুরা, রসুল্লাহ সাল্লাহ ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের মনসাকে এবং তাদের তাদের দিদির ইচ্ছাকে পর্যন্ত বুঝতেন, যাকে এই উম্মতের মুলহাম বলা হত, যে আল্লাহ তাআলার যা ইচ্ছা এটা হযরত ওমরের দিলে সর্বপ্রথম মানে ওই হুকুম আসার আগেই হযরত ওমরের দিলের ভিতরে ওইটার আগ্রহ জাগ্রত হয়েছে। এজন্য বলে যে হযরত ওমরের দিলের আগ্রহ অনুপাতে আল্লাহ তাআলার হুকুম নাযিল হয়েছে। এত বড় আলেম এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআনের এলমকে হাসিল করলেন আর আল্লাহ আল্লাহ রসুলের যত এলম নিয়ে আসছিল সব হাসিল করলেন, তখন তার খেয়াল হলো কথা, আচ্ছা দেখি মূসা আলাইহিস সালাতুয়াসসালামের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, সেই তওরাতের মধ্যে কি আছে ওইটার জ্ঞানও হাসিল করি, যাতে আমার জ্ঞান বৃদ্ধি পায়, নিজের এলমকে বাড়াইবার জন্য তওরাত পড়তে রাখে। আর তওরাতের পাতা নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন, হুজুর জিজ্ঞাসা করলেন যে ওমর এটা কি, বলে ইয়া রাসূলুল্লাহ কোরআন এবং হাদিসের এলম তো আমি হাসিল করছি, আর এটা তওরাত মূসা আলাইহিস সালামের উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল আল্লাহ তাআলা যে এলম নাজিল করেছিলেন সেই এলম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন এই কথার উপরে যে ওমর কোরআন হাদিসের এলম হাসিল করার পরেও আবার এইরকম ওই এলমের আগ্রহ করতেছে, ওই এলমও শিখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি রাগান্বিত হয়ে মিম্বর উপরে উঠলেন, আবার যে হুজুরের রাগ দেখে মদিনার আনসাররা সবাই অস্ত্র ধারণ করে তারা সবাই আসলো, একে অপরকে ডাকতে লাগলো যে চলো আরে নবীকে কে যেন রাগান্বিত করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন, এই জন্য আনসাররা অস্ত্রসজ্জিত হয়ে তারা সব জড়াই আসতেছে যে কে হুজুর আল্লাহ নবীকে রাগান্বিত করলো। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ায় কথাই বললেন যে আমি যে এলিম নিয়ে আসছি, যদি মুসলিম এই জমানায় আসেন তো আমার এই এলমের উপরে আমল করা ছাড়া তারও কোনো ক্ষতি নাই। হ্যাঁ তুমি এই এলম কেন হাসিল করতেছ, আমার এলিম কি যথেষ্ট নয়? তো এই জন্য মেরা মহতরম দোস্তার বুজুর্গ এলিম যেটা সেটা হলো কোরআন ও হাদিসের এলিম। এই কোরআন ও হাদিসের এলিমই আসল এলিম, এই এলিমকে হাসিল করতে হবে, এই এলিমের ইখলাসকে হাসিল করতে হবে, এই জন্যই আল্লাহর রাস্তায় বের হয়ে এই এলিমকে নিয়ে হরকত করতে হবে, এই এলিমকে নিয়ে চলতে হবে। এই জন্য যে মেরে মহতরম দোস্তার বুজুর্গ এই এলিমকে নিয়ে যখন হরকত করব, এই এলিমকে নিয়ে যখন আল্লাহর রাস্তায় ফিরব, তো এই এলমের ইখলাস হাসিল হবে। এলমের ইখলাস কি বলে, এলমের ইখলাস হলো আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে হাসিল হওয়া আর এলম মোতাবেক জীবন গড়া, এইটাই হলো এলমের ইখলাস। যেমন কলমার ইখলাস হলো যে এই কলমা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা, এটার ইখলাস হলো যে তাকে হারাম কাজ থেকে বিরত রাখে। নামাজের ইখলাস আছে, নামাজের ইখলাস হলো যে শরীয়তের বিপরীত আল্লাহ তাআলার হুকুমের বিপরীত ফাহিশা কাজ থেকে তাকে তার নামাজ বিরত রাখে, এরকম নামাজ বানাইতে হবে। নামাজের ইখলাসকে হাসিল করতে হবে, এমন নামাজ কে যে নামাজ আমাকে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে বিরত রাখে এবং শরীয়ত বিরোধী কাজ থেকে আমাকে বিরত রাখে, এমনি ভাবে ইলমের ইখলাস। বলে ইলমের ইখলাস কি, এলমের ইখলাস হল বলে এক এলম যেটা জোবানের উপরে থাকে, আরেক এলম হল যেটা দিলের মধ্যে আসে, দিলের মধ্যে খোদার ভয় সৃষ্টি করে এবং দিলকে তৈয়ার করে খোদার হুকুম রূপে চলার জন্য। তো এটা হল বলে যে দিলের মধ্যে যে এলম খোদার ভয়কে সৃষ্টি করে সেটাই হল এলমের ইখলাস, এলম সেটাই হল আসলে এলম। এলমের ইখলাস হল অন্তরের মধ্যে আল্লাহর খাশিয়ত পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যায়। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এলিমওয়ালারাই আল্লাহকে ভয় করে থাকে, আল্লাহ তাআলার খাশিয়ত তাদের অন্তরে পয়দা হয়, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে পয়দা হয়, আর অন্তরে ভয় পদা হইয়া অন্তরকে বিগলিত করে আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য, আল্লাহর হুকুমকে হুকুমের উপর উঠার জন্য। তো এই এখলাস তখন হাসিল হবে যখন কিনা আমরা এলমের দাওয়াত সারা দুনিয়ার মানুষকে দিব যে এলমের দ্বারাই আল্লাহর কাছ থেকে আল্লাহর খাজানা থেকে লওয়া যায়, আল্লাহর খাজানা থেকে লওয়ার জন্য এলমই হলো রাস্তা পাঠাইবে তোমাকে। তবে জনসাধারণ সমস্ত মানুষ বলে যে যারা এলমকে পাইছে যখন তারা এলমকে নিয়ে হরকত করবে তো মানুষের কাছেও এলম পৌঁছে থাকবে, যারা এলম পায়নি তাদের কাছে এলম পৌঁছে থাকবে। মেরে মহাজনের কথা যে এলম তো যখন এলমকে নিয়ে আমরা হরকত করবো চলব তো এলমের তাফাক্কু আমার ভিতরে তাফাক্কু কি দিন, অর্থাৎ এলমের ওই দিনের বুঝ সহি বুঝ এলমের দ্বারা যে বুঝ পয়দা হওয়ার দিন সম্পর্কে ওই বুঝ আমার ভিতরে পয়দা হবে যখন আমি এদিকে নিয়ে এই হরকত করবো। এবং মেরে মহাতারা দোষটা বুঝব আল্লাহ তারা কোরআনে পাকের মধ্যে এই কথাটাই বলছেন বলে যে এই যে আয়াতটা যে বলে যে এটার অর্থ এই নয় যে সব ওলামায়ে কেরাম বাহির হবে না, যারা এলিম রাখে তারা সবাই বাহির হবে না, এই অর্থ নয়, বরং এটার অর্থ এই যে একসঙ্গে সবাই বাহির হবে না, দিনের অন্যান্য কাজ সামলানো এটাও তাদের দায়িত্ব। এই জন্য উনি বলেন আমরা এই কথা বলি না যে যারা মাদ্রাসায় পড়াইতেছে অথবা দিনের অন্যান্য কাজ করতেছে তারা সবাই সব কাজ ছেড়ে দিয়া খালি তবলিগে বাইর হয়ে যাক, এটাও আমরা বলি না, বরং ওই সমস্ত কাজও তাদের দায়িত্ব, তাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এটি বুঝিয়ে দিয়েছেন যে সবাই দিনের অন্যান্য সব কাম ছেড়ে দিয়া সব খালি হরকতে বেরিয়ে যাও, আল্লাহ রাস্তা বেরিয়ে যাও, এটা অর্থ নয়। এটাই তফসির পরবর্তী অংশের মধ্যে করতেছেন ফলাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দুইটা ফায়দা বলছে যে যখন তারা কিছু লোক দিনের অন্যান্য জিনিসকে সামলাবে, অন্যান্য সোহবাকে সামলাবে, দিনের অন্যান্য কাজকে সামলাবে, জিম্মাদারিকে সামলাবে, যেমন একটা মাদ্রাসার মধ্যে যে অনেক ওলামা ইকরাম আছেন যারা পড়াশোনা পড়াশোনার কাজে ব্যস্ত আছেন পড়াইতেছেন, বলে তারা সব একসঙ্গে বের হবে না, ওই তাদের মধ্যে একদল বের হবে, কিছু সংখ্যক বের হয়ে যাবে, কিছু সংখ্যক ওই দায়িত্বকে পড়ানোর দায়িত্বকে তারা পালন করতে থাকবে। এরা যখন যে সময় লাগায় ফিরবে তো যারা ওইখানে ছিল তারা এবার বের হবে, একদল বের হবে, তারা ফিরার পরে আরেক দল বের হবে। তো এইভাবে বের মহতার দোষটা বুঝলো দিনের সব কাজ এলিমওয়ালাদেরকেই সামলাইতে হবে, এলিমওয়ালাদেরকে সব কাজ সামলাইতে হবে, এই কাজও করতে হবে, এলিম নিয়ে হরকতও করতে হবে, কারণ এলিম নিয়ে হরকত করা এলিম নিয়ে আল্লাহর রাস্তায় বাহির হওয়া বলে যে এটা তো মানুষের মধ্যে যেমন আল্লাহ তাআলা বলতেছেন লিয়াটা পাত্তা হয়ে দিন, দিনের ব্যাপারে তার ভিতরে বুঝ এবং সহি সমাজ তার ভিতরে পয়দা হবে আল্লাহর রাস্তায় ফিরার দ্বারা। আর যখন সে আল্লাহর রাস্তায় ফিরে মেহনত করে দিনের সহি সমাজকে হাসিল করবে তারপরে যখন সে ফিরে যাবে তার বাড়ি ঘরে তার এলাকায় ওইখানে যায় যখন লোকদেরকে বুঝাবে লোকদেরকে বলবে তো লোকদের অন্তরের মধ্যে এটার আসর পড়বে, তারাও ভীত হবে যে খোদায় পাকের নাফরমানি দ্বারা কিরকম ভাবে আল্লাহ তারা আজাব দিয়ে ধ্বংস করেন, বলে যে খোদার আজাবকে ভয় করবে তারা, তাদের দিনের ভিতরে যে আসর পয়দা হবে এটা তো তখন হবে যখন তারা নিজেরা এলিমকে নিয়ে ফিরবে, ফিরা এলিমকে নিয়ে হরকত করবে, আল্লাহর রাস্তায় চলবে, এবং আল্লাহর রাস্তা থেকে ফিরে যখন তারা যে লোকদেরকে বুঝাবে তখন ওই তাদের বয়ান ওই তাদের কথা মানুষের অন্তরে আসর করবে। মেরে মহতরম দোস্ত এই দুটো কথাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতে বলে দিয়েছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, لعلهم يحذرون যে যখন তারা আল্লাহর রাস্তায় বের হবে তো তারা দিনের সহি সময় তাদের হাসিল হবে, এলেমের যে সত্যিকার এলেম আমার কাছ থেকে কি চায় ওইটাকে সে বুঝতে পারবে। আর পরে যে সে যখন আল্লাহর রাস্তায় বের হবে তো তার নিজের অন্তরে এরকম ভাবে তার অন্তরের মধ্যে খাসিয়াত পয়দা হবে, ভয় পয়দা হবে আল্লাহ তাআলার, এটা থেকে সে আসর দিয়ে যখন বাড়িতে ফিরবে তো তারাও তার কথার দ্বারা তারাও প্রভাবিত হবে, তাদের তার কথার দ্বারা তারাও আসর দিবে। যখন সে ম্যানেজ করে ফিরবে তো তার কথার মধ্যে আসর পয়দা হবে। এই জন্য মেরে মহাসভা যে এই জন্য যারা এলম শিখতেছি আমরা আপনার এলম শিখছি এলমালা আহলে এলম মৌলানা ইকরাম ওনাদেরকেও হরকতের মধ্যে আসতে হবে, তাইলে এই এলমের উপকারিতা পুরোপুরি পাওয়া যাবে, এলমের এখলাস হাসিল হবে। কারণ সব জিনিসের যেমন এখলাস আছে এলমেরও এখলাস, যে এলমের দ্বারা খোদায় পাকের খাসিয়াত এবং খোদায় পাকের ভয় আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়ে যাওয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই এলমের উদাহরণ ম্যাগের সঙ্গে দিয়েছেন, যে ম্যাগের মতো আমি যে এলম নিয়ে আসি ম্যাগের মতো। আর এই ম্যাগ কি বলে যে ম্যাগ হরকতের মধ্যে থাকে, জমিনের উপরে পানি বর্ষণ করে, জমিন হরকত করে না কিন্তু ম্যাগ হরকত করে, ম্যাগ চলে জমিন চলে না, জমিন তো জমে এক জায়গায় স্থির হয়ে আছে কিন্তু ম্যাগ উড়তেছে ম্যাগ চড়তেছে এবং সব রকমের জমিনেই সে পানি বর্ষণ করতেছে। হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিচ্ছেন যে জমিনের তিন প্রকার তিন রকমের জমিন আছে, এক রকমের জমিন তো এই ম্যাগের পানিকে চুষে নেয় নিজে পান করে এবং তার ভিতর থেকে ঘাস লতা পাতা সবজি মানুষের খাদ্য জানোয়ারের খাদ্য ইত্যাদি সব কিছুকে বের করে, তো নিজে চুষে নেয় আর তারপরে সে অন্যের জন্য উপকারী জিনিসগুলি ভিতর থেকে বাইর করে। এক প্রকারের জমিন তো এরকম নিজেও উপকৃত হয় অন্যকেও উপকৃত করে, এক রকমের জমিন এরকম যে সে নিজে তো পানি চুষে না পাথরের জমিন, বলে যে সে পানিকে আটকে রাখে জমায় রাখে, এই বৃষ্টির পানি তার উপর জমে থাকে, তো সে নিজে এটা দ্বারা উপকৃত হয় না কিন্তু অন্যরা এই পানি থেকে উপকৃত হয়, ওই জমা পানি জানোয়ারে পান করে মানুষে পান করে মানুষ জানোয়ার সকলেই ওই জমা পানি থেকে উপকৃত হয়। মেরে মহাদের মধ্যে মানুষের মধ্যে এক প্রকারের লোক এরকম আছে কি যারা নিজেরা এলম থেকে উপকৃত হবে না কিন্তু তাদের এলম থেকে অন্য লোকেরা উপকৃত হবে। এমনি ভাবে হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের আরেক প্রকার বাঁচাইছেন, সেটা হলো বলে যে জমিনের এক প্রকার আছে তার উপরে যখন বৃষ্টির পানি পড়ে তো বৃষ্টির পানিকে সে নিজে চুষেও না আর সে নিজে জমা করেও রাখতে পারে না, বরং তার উপর থেকে বৃষ্টির পানি গড়ায় পড়ে যায় এবং তার উপর থেকে বৃষ্টির পানি গড়ায় আরেক দিকে চলে যায়। তো মেরে মহাতরম দোস্ত বৃষ্টির পানি তার উপরেও বর্ষণ হইতেছে। তো মানুষের মধ্যে সব কিছু মেরে এরকম লোক আছে, কেউ এটাকে নিবে কেউ এটাকে নিবে না। হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছেও এলেম নিয়ে গেছেন, হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছেও এলেমকে নিয়ে গেছেন। মেরে মহাতরম দোস্ত বুঝব আবু তালেব তো ইমানই পাইল না, এলেমকে কবুলই করল না, আর হযরত আবু হুরায়রা দোষ কবিলার লোক দোষ গোত্রের লোক বলে যে তিনি তো যে হাদিসের প্রতি ইমাম হয়ে গেলেন, এলেমকে এমন নেওয়া নিলেন যে সবার উপরে উঠে গেলেন। তো মেরে মহতরম দোস্ত বুঝব হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে এলেমকে পৌঁছে দিয়েছেন হরকত করতেছেন। তো উন্মতির মধ্যে যারা ওলামা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তারাও সাহাবাদের মধ্যে যারা ওলামা ছিলেন তারাও আল্লাহ রাস্তায় হরকত করতেছিলেন এলেমকে নিয়ে। বীর মাউনের যুদ্ধে সত্তর জন কি আশি জন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সবাই সাহাবাদের মধ্যে ওলামা ছিলেন এবং তারা সকলেই ওখানে শহীদ হয়ে গেছে। পরে সেখানকার কাফেররা ষড়যন্ত্র করে হুজুরের কাছে আসলো, এসে বললো আমাদের এলাকায় সব মুসলমান হয়ে গেছে, তো সাহাবাদের জামাত আমাদেরকে দেন যারা আমাদের এলাকার লোকদেরকে এলম শিখাবে। এই ধোকা দিয়া তারা সাহাবাদের এই জামাতকে নিয়ে গেছিল সত্তর আশি জনের জামাতকে, তো তারা সেখানে নিয়ে তাদের সবাইকে শহীদ করে দিছে। তো মেরে মহতরম দোস্তা দুর্গ এলএমকে নিয়ে হরকত নেওয়ালা সাহাবাদের জমানায় তো সাহাবাদের ওলামারা ছিলেন, সাহাবাদের মধ্যে যে সবচেয়ে বড় আলিম ছিলেন এবং তিনি মদিনায় মাসলা মাসাইল মাতাইবার মুফতি ছিলেন। তো উনি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ইরাদা করলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর কাছে এই সুপারিশ করলেন যে মুয়াজ ইবনে জাবালকে আল্লাহর রাস্তায় যাওয়া থেকে বিরত রাখা হোক, কারণ তার দ্বারা তো মদিনাবাসী মাসলা মাসাইল জানতে পারতেছে, ফতোয়ার কাজ করেন তিনি, তিনি মুফতি, তিনি যদি চলে যান সেই মদিনার লোকের এই সমস্ত মাসলা মাসাইল কে বাঁচাবে, কাজে তাকে রোকা হোক এবং তাকে আল্লাহ রাস্তায় যাওয়া থেকে বাধা করে দেওয়া হোক। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, এ ওমর, আবু বকর কি করে এই দুঃসাহস করতে পারে যে একজন লোক আল্লাহর রাস্তায় জান দিতে চাইতেছে, আল্লাহর রাস্তায় শহীদ হইতে চায়, আর আবু বকর তাকে বাধা দিবে, এইরকম দুঃসাহস আবু বকর কি করে করতে পারে? অর্থাৎ আবু বকর এই দুঃসাহস নাই যে একজন আল্লাহর রাস্তায় জান দিবার জন্য সে আগ্রহ করতেছে, আল্লাহর রাস্তায় যেতে চাইতেছে, তাকে আবু বকর বাধা দিবে। তো সেই সাহাবাদের জমানায় যে কারিরা আলেমরা ওলামারা কোর্রা বলে, সেই জমানায় কোর্রা তো বলাই হইত, কারি তো বলাই হইত তাকে, যারা আলেম হইত। এই জমানার কারিদের মতো না যে খালি কারি কারি এলেম শিখে নাই, ভাই কেরাত মস্ক করে দিচ্ছে। আর সে জমানায় কারি তাদেরকেই বলা হইত যারা ইলম হাসিল করত। তো সাহাবাদের মধ্যে যারা কোর্রা যারা ওলামা তারাও হরকতের মধ্যে চলতেছেন। আবার যে পরবর্তী যুগে মুহাদ্দিসিনদের যুগে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমিরুল মুমিনীন ফিল হাদিস, হাদিস জগতে তিনি আমিরুল মুমিনীন, এই উপাধি ছিল তার, হাদিস জগতে তার উপাধি ছিল আমিরুল মুমিনীন। বলে তিনি ছয় মাস আল্লাহ রাস্তায় ফিরতেন আর ছয় মাস হাদিসের দর্শ দিতেন, এত বড় ইলমওয়ালা, হাদিসের ইলমওয়ালা ছিলেন, তার ছাত্রদের পরিমাণ এত বেশি ছিল। তো বলেন যে বাগদাদের শহরে তিনি সবক পড়ে দিতেছিলেন, হাদিসের দর্শ দিতেছিলেন, ওনার হাঁচি আসলো, হাঁচির মধ্যে উনি আলহামদুলিল্লাহ বললেন, আর সব ছাত্ররা তার এই হাঁচির আলহামদুলিল্লাহ বলার উত্তরে বলল, ইয়ারহামুকাল্লাহ, যেমন নাকি হাঁচির জবাব দিতে হয়, হাঁচি দেনেওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তো বলে যে ওস্তাদ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, তো সব ছাত্ররা ওস্তাদের ওই আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতেছে, তো এত সরল হয়েছে আর এত বিশাল আওয়াজ হয়েছে যে ওই জমানার বাদশাহ খলিফা হারুন রশিদ তার শাহী মহলের মধ্যে যে তিনি ওইখানে ভীত হইতেছেন, এই ভয় পাইতেছেন আর আশঙ্কা করে চিন্তা চিন্তা চিন্তিত হইতেছেন কি এবার এত বিরাট সরগোল কেন, কি কোনো দুশ্মন এই শহরের উপরে আক্রমণ করলো নাকি? তো তাকে বলা হলো, না না, কোনো দুশ্মন আক্রমণ করে নাই, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার দর্শে হাদিসের মধ্যে তিনি হাঁচি দিছে না, ছাত্ররা তার হাঁচির উত্তর দিছে, এইটারই আওয়াজ আপনি শুনতে পাইতেছেন। তো চিন্তা করতে পারেন যে একজন বাদশাহ তার শাহী মহলের মধ্যে যে আওয়াজ শুনে আতঙ্কিত হইতেছে আর মনে করতেছে কোনো দুশ্মনের হামলা হলো নাকি শহরের উপরে, তো কি পরিমাণ ছাত্র হতে পারে, কি বিশাল মজমা হতে পারে ছাত্রদের, যে যে মজমা ইয়ারহামুকাল্লাহ বলার আওয়াজ শাহী মহলকে প্রকম্পিত করতেছে, শাহী মহলে বাসকারী বাদশাকে আতঙ্কিত করতেছে। মেরে মহতারাম দোস্তা গুরুগ বলেন যে সেই যেমন মহাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মুবারক রহমতুল্লাহ আলাইহি তার যেটা নিয়ম ছিল জীবনের, ছয় মাস তিনি দর্শে হাদিস দিতেন আর ছয় মাস তিনি আল্লাহর রাস্তায় ফিরতেন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এলিম মালাদেরকেও এলিম কেনিয়া আল্লাহর রাস্তায় ফিরতে হবে, ব্যাঘের মতো নিঃস্বার্থভাবে সব মানুষকে এলিম সম্পর্কে তাদেরকে এলিম সম্পর্কে তৈরি করতে হবে, তারাও এলিম হাসিল করে। এলিম বললাম উনি বলছেন যে এলিম বলে হলে এই জিনিসকে এলিম কাকে বলে, আল্লাহ পাকের কখন কি হুকুম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় এই হুকুমকে পুরা করার কি তরিকা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এইটা জানার নামই হল এলিম। আর এলিম উসমান ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে এলিমের খোলাসা কি, এলিমের খোলাসা হল কবরের তিন প্রশ্ন, কবরের তিন প্রশ্নই হল এলিমের খোলাসা। বলে যে কবরের তিনটা প্রশ্ন হবে যে তোমার রব কে, তোমাকে কে পালছে, তোমার দিন কি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন। বলে যে এই তিনটা প্রশ্নই হবে। বলে যে দুনিয়াতে এলিম এটাকেই বলে, দুনিয়ার যত বিদ্যা আমরা শিখি এই সমস্ত বিদ্যাকে এলিম বলে না, এইগুলি তো কবরের কোনো কাজই আসবে না, এই সব কিছু মানুষ ভুলে যাবে। আবার যে এলিম মানুষ দেমাগের মধ্যে হাসিল করছে, জোবানের মধ্যে হাসিল করছে, ওই এলিমও ওইখানে কাজ দিবে না। হ্যাঁ, ওইখানে তো একমাত্র ওই এলিমই কাজ দিবে যে এলিম দিলের ভিতরে ঢুকে পড়ছে, এলমে নাফে যাকে বলা হয়, যে এলিমের দ্বারা অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়েছে। বলে যে সেই এলমই দিলের ইয়াকিন হিসাবে মানুষ ওখানে প্রশ্নের জবাব দিবে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তার এলিম হিসাবে ওইখানে এই প্রশ্নের জবাব দিতে পারবে না, বরং তার ইয়াকিন হিসাবে সে ওইখানে এই প্রশ্নের জবাব দিবে। তাকে জিজ্ঞাসা করা হবে, মা রব্বুকা, সে তার রবকে চিনে আসছে, দুনিয়াতে তার পালনকর্তা কে, এটাকে সে খুব ভালো করে চিনছে, পালনকর্তা যে তার জন্য জীবন পদ্ধতি পাঠাইছেন, দিন ইসলাম এদের উপরে সে তার জীবনকে খাপাইছে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে সে তার জীবনকে উঠাইছে। তো মেরে মহতরম, সুন্নতের ইলমকে হাসিল করে সুন্নত মোতাবেক জীবন করছে, সুন্নতের ইয়াকিন তার দিলের মধ্যে হাসিল হয়েছে, দিনের ইয়াকিন তার দিলের মধ্যে হাসিল হয়েছে, রবের ইয়াকিন সে দিলের মধ্যে হাসিল করছে। বলে ওই ইয়াকিনের জোরেই, সে ইয়াকিনের শক্তিতেই সে কবরে এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে। যে তাকে যখন প্রশ্ন করা হবে যে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তো সে তখন উত্তরে এই কথা বলতে পারবে, তার দিনের ভিতরে যে ইয়াকিন সেই হিসাব, যে রব্বি আল্লাহ, দিন ইয়ার ইসলাম, আর ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মেরে মহতরম দোস্ত, এই প্রশ্নের জবাব তার দিনের ইয়াকিন হিসাবে দিবে। মা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই জন্য এই ইলমের ইয়াকিন হাসিল করতে হবে, ইলমের ইখলাসকে হাসিল করতে হবে। খালি ইলম নয়, খালি ইলম তো মানুষ ভুলে যাবে, জোবানের ইলম মানুষ যে সেখানে বাক শক্তি হারিয়ে ফেলে ভুলে যাবে, সেখানে এই প্রশ্নের সে জবাব দিতে পারবে না। এই জন্য বলতেন, বলে যে ইলম তো এই কবরের তিন প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ, সমস্ত ইলম এদের ভিতরেই এসে গেছে, যে তুমি তোমার রবকে কি পরিমাণ চিনছ, তুমি ইসলাম মোতাবেক কি পরিমাণ তোমার জিন্দগি করছো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মোতাবেক কিরকম ভাবে তুমি জিন্দগি যাপন করছো, তোমার জিন্দগিতে আনছ। বলে এটাই হলো আসল এলিম, সমস্ত এলিম এই তিন জিনিসের মধ্যেই এসে যায়। এই জন্য বলেন যে ভাই, এলিমের খোলাসা আর সার্থ হলেই কবরের তিন প্রশ্ন, এছাড়া বাকি কোনো এলিম এলিম বলার উপযুক্ত নয়, ওটাকে এলিম বলা যায় না। এগুলি সব দুনিয়ার ফুনুন আর দুনিয়ার বিদ্যা। বলে যে এগুলি না গর্ব যায় না, এগুলি মেরে মহতরম দোস্তা বুঝুক, এগুলিকে এলিম বলা যায়। علم دو قسم کا ہے, فضائل کا اور مسائل کا. فضائل کے علم کا مقصد ہے اللہ کے وعدوں کا یقین حاصل کرنا, تمام کائنات کی پھیلی ہوئی ظاہری باطنی تمام شکلوں کے مقابلے میں. تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کی تجدید. بار بار تعلیم کے حلقوں میں اس غرض سے بیٹھو کہ جو باہر اسباب کی آواز لگ رہی ہے اور جو باہر اسباب کی سطح پھیلی ہوئی ہیں, ان سب کے مقابلے میں اللہ کے وعدے یقینی ہیں. تعلیم کے حلقوں میں باوجود بیٹھو اور اس یقین کے ساتھ سنو کہ جو یہ وعدے جس طرح محمد صلی اللہ علیہ وسلم کی زبان سے صحابہ کے لیے یقینی تھے, آج بھی اتنے ہی یقینی ہیں. اللہ رب العزت آج اپنے وعدوں کو اس طرح پورا کرنے والے ہیں جس طرح محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کے لیے وعدوں کو پورا کرنے والے تھے. تعلیم کرانے والے کا اندر کا یقین جذبہ یہ ہو کہ میں ساری شکلوں کے مقابلے میں اللہ کے وعدوں کے یقین پر آنا چاہتا ہوں, سننے والوں کو سمجھانا چاہتا ہوں. تاریخ کے حلقہ میں باوجود بیٹھو, دیکھ نہ لگاؤ, آپس میں باتیں نہ کرو. اور بہتر ہے کہ اگر حدیث پڑھنے کی عربی پر قدرت ہو اور تاریخ کرنے والا عالم ہو اور عبادت کے پڑھنے پر قدرت ہو تو عربی عبادت ضرور پڑھی جائے. اس سے حدیث کا نور بڑا دل میں آئے گا, کیونکہ حدیث کا نور آپ کے الفاظ میں ہے, ترجمہ مترجم کی زبان ہے, اصل نور آپ کے احادیث میں ہے. ہم اسے بھی غور سے سنیں, یہ نہ سمجھے کہ سمجھ میں نہیں آ رہی ہے لہٰذا اس سے متوجہ نہ ہو. نہیں میرے دوستو عزیزو, حدیث کے الفاظ میں آپ صلی اللہ علیہ وسلم کے زبان سے نکلے ہوئے الفاظ کا نور ہے. ہم توجہ کے ساتھ حدیث کی عبارت کو ادب اور احترام کے ساتھ اور دو جانوں بیٹھ کر باوجو دیکھنے لگا کر سنا کریں, اس سے ہمارے اندر عمل کی سزا پیدا ہوگی. اور ایسے تعلیم متوجہ ہوں, ایسے متوجہ ہوں کہ اگر ہمارے پر ٹون بھی بج رہا ہو تو ہمیں اس کی آواز کا پتہ نہ چلے. تعلیم کے اندر اتنے غرق ہو جانے اور اتنی توجہ دھیان کے ساتھ سنیں کہ اگر کوئی آواز بھی برابر میں ہو رہی ہو, ٹون بھی بج رہا ہو, تو اس کی آواز کا پتہ نہ چلے. اتنے مستغرق ہو جائیں یہ تعلیم میں فضائل کو سننے میں, فضائل کی تعلیم میں فضائل اعمال, فضائل صدقات, فضائل صدقات اور منتخب احادیث تعلیم کا بہت اہتمام کیجو. جہاں جہاں کی جماعت میں جانا, ملک بیرون ملک, ہر جگہ ان تینوں کتابوں سے تعلیم کی اہمیت بتاؤ. دیکھو بھائی, منتخب احادیث تعلیم کی ضرورت اس لیے ہے تاکہ تبلیغ کے چھ نمبر چھ صفات امت ان چھ صفات کو احادیث روشنی میں سمجھے کہ ان صفات کا کیا معیار ہے, یہ صفات ہمارے اندر کیسے آئیں. ہم چھ میں بیان کرتے ہیں کہ میں نماز دل مسجد کی اخلاص اخلاص تفریح ہوا. نہیں میرے دوستوں, یہ نہیں چھ نمبر, یہ دو صفات ہیں جو محمد صلی اللہ علیہ وسلم نے اپنی احادیث میں ان کو بیان فرمایا ہے. ہم میں سے ہر ایک اسی کوشش کرے کہ یہ احادیث بیان کر کے میں اپنے اندر ان صفات کا اندر پیدا کروں, کیونکہ ان صفات کا معیار تو حدیث ہی بتاوے گی. صرف کلمے کے صرف چھ نمبر کا عنوان گنوانے سے ایمان نہیں بنا کرتا, نماز کی حقیقت حاصل نہیں ہوا کرتی, علم اور ذکر کی حقیقت کا علم نہیں ہوگا, مسلمانوں کو حقوق معلوم نہیں ہوں گے, یہ نہیں پتا چلے گا کہ ریا اور سنت کیا ہے اور اخلاص اور الہیت کیا ہے. اس لیے میرے دوستو عزیزو, ان چھ منتخب احادیث سے اہتمام کر کے تعلیم کا چھ صفات یہ منتخب احادیث سے یاد کرو تاکہ ہم چھ نمبر بیان کی کریں تو حدیث کی روشنی میں بیان کریں اور ہمارے دل کا احساس ہو کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم فرما رہے ہیں, کلمے کے یہ فضائل ہیں اور ایمان اسے کہتے ہیں اور میرا ایمان ایسا نہیں ہے. اللہ کے نبی فرما رہے ہیں کہ نماز ایسی ہونی چاہیے اور میری نماز ایسی نہیں ہے. دیکھو, اس سے ہمارے اندر ان چھ صفات کی اہمیت پیدا ہوگی جب ان کو حدیث کی روشنی میں غور کریں گے. دوسرا میں نے عرض کیا, دیکھو تعلیم کا تعلیم گشتہ یہ بھی صحابہ کی سنت ہے. میں بار بار کہہ رہا ہوں آپ سے کہ اپنے کام کو سنت کی طرف لاؤ. ہم اللہ کے راستے میں نکلے ہوئے اپنے مقام پر ہوں, جب تعلیم مسجد میں ہو رہی ہو تو پھر جو لوگ تعلیم میں بیٹھ گئے بیٹھ گئے, جو نہیں بیٹھے جا رہے ہیں ان سے کہو کہ آپ جا کر رہی ہیں دفتر یا دکان پر, جتنا آپ کے رہنے والے ملے راستے میں انہیں سب کو تعلیم میں بھیج دو. آپ ان سے بھی ان سے آپ نے دعوت دلوا دی, ہر ایک سے دعوت دلواؤ, ہر ایک سے دعوت دلواؤ. جو تعلیم بیٹھ گئے بیٹھ گئے, جو جا رہے ہیں ان سے ہی کہو کہ باہر کے لوگوں کو تعلیم گھر میں بھیج دیں. صحابہ کا یہی طریقہ تھا کہ مسجد میں تعلیم ہو رہی تھی اور ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ سارے محدثین کے امام وہ مدینے کے بازار میں بازاریوں کو دکان اٹھا کر تعلیم گھر کر مسجد میں بھیج رہے تھے. تعلیم گشت تو مدینہ مدرسے کی سنت ہے, یعنی مقام پر بھی تعلیم گشت ہوگا. اگر لوگ کے ذریعے کراؤ جو تعلیم میں ابھی تو نہیں بیٹھ رہے ہیں, جو اس کے تعلیم سے چلے گئے. اس کے علاوہ ڈھائی گھنٹے کی محنت کے دوران, میں نے پہلے بھی عرض کر چکا ہوں کہ ڈھائی گھنٹے کا خلاصہ صرف دو لفظ ہیں, مسجد کے اندر اعمال دعوت کرتے ہوئے باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد کے اعمال ملا کر جوڑنا, یہ ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ ہے. جتنے بھی تقاضے ہیں عیادت کے, وصولیابی کے, ملاقاتوں کے, خصوصی عمومی جتنے بھی تقاضے ہیں ہماری جاگرتی کے محنت میں, وہ سارے تقاضے مسجد کے ماحول میں ایمان والوں کو لاتے ہوئے پورے کرنے ہیں. بہت مختصر ڈھائی گھنٹے کی محنت کا خلاصہ ہے, مسجد کے اندر ہمارے دعوت کرتے ہوئے باہر کی ملاقاتوں کے ذریعے لوگوں کو انعامات لا کر جوڑنا, جو آنے سے عذر کریں ان سے وہاں بات کر کے ان کا فارغ وقت مسجد کے لیے دے دو. ڈھائی گھنٹے کسی وقت کے ساتھ محدود نہیں ہے, صبح سے شام تک جس ایمان والے کو جب بھی مسجد کے بعد اس کا وقت فارغ ہے وہ اب مسجد کو دے دے اور مسجد کی جماعت صبح سے شام تک کا نظم بنا دے کہ جس وقت جو ایمان والا آئے اس کو مسجد کے اندر اللہ کی بڑائی سکھانے والے کلمہ سکھانے والے نماز سکھانے والے آخر کے فکر دلانے والے تشکیلیں کرنے والے ساتھ ہی مسجد میں موجود رہے. اس طرح صبح سے شام تک ہماری مسجدیں مسجد نبوی کے نمونے پر آباد ہو جائیں گی. اور یاد رکھو اللہ نے جو عذاب اللہ کی ذہانت میں ہو چکا ہے اور عذاب کو ڈرنے کے دو ہی سبب ہیں, ایک مسجد کا آواز کرنا اور ایک اللہ کے راستے کی پیدل نقل حرکت. یہ دو عمل اللہ کے غصے کو سب سے زیادہ ٹھنڈا کرنے والے ہیں. میں نے ایک بات عرض کی ہے کہ تعلیم کا حلقہ کیا ہے, اس میں فضائل اعمال فضائل صدقات اور متحد احادیث تعلیم کا اہتمام کیا جائے. حیات صحابہ افرادی مطالبے ضرور رکھو, اس سے ہمیں کام کا مزاج معلوم ہوگا, صحابہ والا جذبہ پیدا ہوگا. جو کچھ چاہتے تھے امت سے وہ سب کو ایسے حیات صحابہ کے اندر جمع کر دیا ہے. میرا دل بھی چاہتا ہے کہ جماعت نکل اللہ کے راستے میں ابھی افرادی مطالبے حیات صحابہ رکھو اور جتنی شب گزاریاں ہیں ان میں بشرطی کے ساتھ اگر عالم ہوں وہاں حیات صحابہ کی اجتماعی تعلیم ہر شب گزاری میں ہونی چاہیے. بشرط یہ کہ سال لگائے ہوئے علماء ہوں پڑھنے والے, تاکہ وہ تال لگائے ہوئے علماء جب حیض صاحب پڑھائیں گے تو پھر وہ دعوت کا استعمال کریں گے اور دعوت کو سمجھانے کے صحابہ سے. اس طرح ہمیں فضائل کا علم حاصل کرنا ہے. دیکھو بھائی فضائل ہی اللہ کے وعدے ہیں. ہماری تعلیم کا مقصد ہے بار بار بار بار تعلیم حکم دیکھنے سے اللہ کے وعدوں کا یقین دلوں میں پیدا کرنا. یہی تعلیم کا حلقہ محمد صلی اللہ علیہ وسلم میں ہوتا تھا. آپ خود اللہ کے آپ خود صحابہ سے واضح فرماتے تھے اور صحابہ والوں کو یقین کے ساتھ سنتے تھے. اس زمانے میں صرف اتنی بات ہے کہ اللہ کے نبی تشریف فرما نہیں ہے, وہی واضح ہیں, وہی امت ہے, وہی اعمال ہیں اور وہی اللہ ہے. اپنی اسی قدرت کے ساتھ ہے, قدرت کاملہ کے ساتھ جس طرح اس زمانے میں تھا. اس طرح میرے دوست عزیزو ہم یقین کے ساتھ ان وعدوں کو سنیں اور دل سے کہیں کہ بے شک یہی وعدے حق ہیں, اللہ ہمیں اس پر ہی کامیاب فرمائیں گے. اسباب کا یقین دلوں سے نکالنے اور آماد کھانے کا یقین دلوں میں پیدا کرنے کے لیے تعلیم کا حلقہ قائم کیا جاتا ہے. اسی طرح ہمیں مسائل کے علم بھی حاصل کرنا ہے. مسائل کے علم علماء سے حاصل ہو, علماء کی زیارت کر عبادت یقین کرو, اپنے بچوں کا ذہن یہ بناؤ کہ وہ علم الہی حاصل کریں. دیکھو میرے دوست عزیزوں اللہ والے علم کے بننے کا یقین ختم ہو گیا ہے, اس لیے جذبہ دنیا کے پڑھنے کا ہے, دین جینے کا جذبہ نہیں ہے. علماء کی صحبت ان کے مجالس سے جانے کا شوق نہیں ہے. علماء کے مجالس سے عبادت یقین کرو. اس لیے سمجھتے ہیں کہ علماء کی زیارت کو عبادت یقین کرو اور ان کے مجالس کو اپنی ضرورت سمجھو. اس طرح ہمیں علم الہی حاصل کرنا ہے علماء کی صحبت سے اور مدارس سے. دیکھو مدارس اسلام کے قلعے ہیں, اللہ کا شکر ادا کرو تمہارا ملک مدارس کا اور علماء کا ملک ہے. اپنے عوام کو دین سکھلاؤ جس شکل سے بھی ہو سکے, نقل حرکت کے ذریعے بھی دین سکھلاؤ اور جو تمہارے پاس آئے ان کو بھی علم پہنچاؤ, ان کو بھی علم سکھلاؤ. اس طرح ہمیں مسائل کا علم علماء کی صحبت سے حاصل کرنا ہے اور فضائل کا علم تعلیم حلقوں میں بیٹھ کر اللہ کے وعدوں کو یقین کے ساتھ سنیں. اس سے ہمارے اندر فضائل کا علم پیدا ہوگا جو اللہ کے وعدے ہیں. اور یہ بات یاد رکھو کہ وعدے یقین والوں کے لیے ہی پورے ہوں گے, وعدے یقین والوں کے لیے ہی پورے ہوں گے. تو میرے محترم دوست بزرگوں حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ تو دلیر آرزو اتنی چل جو پرتیک جماعتر سنگے ایک جن عالم اور ایک جن قاری تھکے. تو میرے محترم دوست بزرگوں علم کا عالم علم کے لیے پھرتے سے قاری سے تر کے قرآن گراج سمپر کے তার ইলম আছে, অন্যদেরকে কোরআন শিখেছে, এভাবে সে আল্লাহ রাস্তায় চলতেছে. ওনার দিলের আরজু এটাই ছিল যে প্রত্যেক জামাতের সঙ্গে একজন আলেম একজন কারি হয়. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় আমরা চলছি, আল্লাহর রাস্তায় আমাদেরকে যে আমলগুলা করতে হবে তার মধ্যে একটা হলো ফজাইলের তালিম আমাদেরকে হাসিল করতে হবে. ফজাইলের তালিম মানে হলো আল্লাহ তাআলা তার হুকুম মানার উপরে যে ওয়াদা করছেন সেই ওয়াদার ইলম হাসিল করা. আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, জিকির করি, তসবিহ পড়ি, কোরআন পড়ি, যা কিছু নেক আমল করি সমস্ত নেক আমলের উপরে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, সেই ওয়াদার ইলমকে হাসিল করা এবং এটার এটার যকিনকে আল্লাহ তাআলার ওয়াদার যকীন হাসিল করা, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই পুরো হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা শুনাইছেন আল্লাহ তাআলা, তার জমানায় সাহাবাদের জন্য যেরকম এই আল্লাহ তাআলার ওয়াদা সত্যে পরিণত হয়েছিল, আজও সেই ওয়াদাগুলা যখন এই ওই আমল করা হবে, আল্লাহর ওয়াদা আজও এরকম সত্যে পরিণত হবে। এই ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। তালিমের মকসদ হলো এই যে ফজাইলের তালিমের মধ্যে, তালিমের হালকাতে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল হয়ে যায়, আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন হাসিল হয়ে যায়। কেননা আল্লাহ তাআলার এই ওয়াদা সাহাবাদের জমানায় পুরো হয়ে গেছে। দুনিয়ার যত বিদ্যা মানুষ শিখে, ওদের যা উপকারিতা, এগুলি তো সবই অনিশ্চিত, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা করছেন সে ওয়াদার মধ্যে কোনো ভুল নেই, ওটা নিশ্চিত এবং যেখানে অবশ্যই হবে। একথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা, বলে এটার জন্যই তালিমের হালকাতে বসা। এই জন্যই বলেন যে তালিমের হালকাতে যে আমরা বসবো, সেখানে আদবের সঙ্গে বসি এবং টেক না লাগাই, ওজুর সঙ্গে বসি আর খুব মনোযোগ দিয়া তালিমের হালকায় হাদিস শুনি, রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা, আল্লাহর কথাকে আমরা শুনি। উনি বলেন যে যিনি তালিম করাবেন, তিনি যদি হাদিস মানে আরবি পড়ার উপরে তার আরবি পড়তে পারেন, হুজুর সাল্লাহ ইসলামের হাদিসকে আরবিতে পড়তে পারেন, আলিম হন এবং আরবি পড়ার শক্তি ক্ষমা তার কাছে ইয়ার যোগ্যতা আছে, তাহলে যদি সরাসরি রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসটা আরবিতেই পড়বেন। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থেকে বেরিয়েছে, জুবান থেকে বেরিয়েছে যে কথা, সেই শব্দের মধ্যেও নূর আছে, আল্লাহ রসুলের শব্দের মধ্যেও নূর আছে, ওই নূর আমার ভিতরে আসবে। এই জন্য যদি আরবি পড়ার এরকম ভাবে, আরবি ভারত পড়ার, আরবি পড়ার যদি যোগ্যতা থাকে, এরকম আলিম হন, উনি অবশ্যই বলে যে তালিমের হালকাতে আরবি হাদিসটা পড়বেন। তর্জমা যেটা আছে এটা তো যিনি তর্জমা করছেন তার মুখের কথা, আর আরবি যেটা আছে সেটা তো খোদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুখ থেকে বাইর হওয়ার কথা, তাহলে দুইটার মধ্যে আকাশ পাতালের ব্যবধান হবে। যদি কেউ এরকম ভাবে আরবি পড়তে যোগ্যতা না রাখেন, তো উনি তর্জমা পড়বেন, একটা তো করতেই হবে কমসে কম। আর যদি আরবি পড়ার যোগ্যতা থাকে, সহি করে হাদিস পড়তে পারেন, এরকম না যে ভাই আমি এবারত সহি করে পড়তে পারি না, তারপরেও আমি নিজের যোগ্যতা দেখাবার জন্য ওটা পড়তে লাগলাম, না এরকম করা চাই না। এই জন্য যে রসুল্লাহ সাল্লাহের হাদিস, এটা শব্দগুলাকে সহিভাবে পড়া, এইটারও হুকুম আসছে যে এটাকে অশুদ্ধ করবে, তো তার জন্য বড় ধমকি আসছে, বড় ধমক আসছে হাদিসে পাকের মধ্যে। এই জন্য এই হাদিসের এবারতটাকেও শুদ্ধ করে যে পড়তে পারে, যদি এরকম আলিম হন, তো উনি ওই হাদিসের এবারতটাকে তালিমের হালকার মধ্যে অবশ্যই পড়বেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই তালিমের হালকার মধ্যে এত মনোযোগ দিই, এরকম মনোযোগ দিই যে একেবারে সব জিনিস থেকে কেটে যাই, একাগ্রতা এরকম হয় এই হাদিস তালিমের হালকার মধ্যে, যে যদি পাশে ঢোল বাজায় তো ওই ঢোলের আওয়াজও যেন আমার কানে না, আমি ওটার মধ্যে এত মগ্ন হই, আর এত আমি একাগ্রতার সঙ্গে তালিমের হালকায় রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস আল্লাহর কালাম এগুলিকে আমরা শুনতেছি, তো এটার মধ্যে এরকম একাগ্রতা হাসিল করি, এত মনোযোগ দিই, এত মগ্ন হই যে বাহিরের ঢোলের আওয়াজও যেন আমাদের কানে না পৌঁছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এত এই ফজাইলের তালিম আমাদেরকে তালিমের হালকায় হাসিল করতে হবে, জমাতে চলা অবস্থার মধ্যে তালিমের হালকা করব, এবং তালিমের হালকা চলাকালীন সময়ে তালিমি গাস্ত করব। আমরা তালিমের জন্য সব মসজিদে সবাইকে বসতে বললাম, ভাই কিছু লোক বসলো, কিছু লোক তাদের প্রয়োজনে বাইরে চলে যেতেছে, তো যারা চলে যেতেছে তাদেরকে এমনি ছেড়ে না দিই, তাদেরকেও বলি কথা যে ঠিক আছে আপনার বাইরে বেশি প্রয়োজন, কাজ আছে, আপনি কাজে যাইতে হবে, তো আপনি এক কাজ করেন, আপনি যে বাইরে যাইতেছেন যত লোক পাবেন মুসলমান তাদেরকে মসজিদে আপনি পাঠিয়ে দিন, তাকেও দায়ী বানায় পাঠাই, যে চলে গেলেছে তাকেও দায়ী বানায় পাঠাই, এমনি না যে সে চলে গেল না তাকে প্রথমত চোর করে পাঠাই যে ভাই আপনি বাইরে প্রয়োজনে এখনই যাইতেছেন, তালিমে বসতে পারতেছেন না, তো বাইরে যত লোকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে তাদেরকে আপনি বলে দিয়ে মসজিদে তাদেরকে পাঠিয়ে দিয়ে তালিম হইতেছে তালিমের হালকায় তাদেরকে পাঠিয়ে দিয়ে, তো তালিম চলাকালীন এরকম ভাবে তালিমের হালকা চলাকালীন তালিমি গাছটাও আমরা করি, যে বাইরের লোকদেরকেও আইনে এনে মসজিদে তালিমের হালকাতে বসি, আমরা যে মহল্লার মধ্যে আড়াই ঘন্টা লাগাবো বলে যে আড়াই ঘন্টা যে লাগাবো মহল্লায়ও আমরা তালিম করব, তো মহল্লার তালিম আবার এরকম ভাবে মহল্লার মধ্যে আড়াই ঘন্টা যে আমরা লাগাবো বলে বলে যে ভাই এই আড়াই ঘন্টার সংক্ষিপ্ত কথা হল এই যে মসজিদে দাওয়াতের আমল হবে আর বাইরে মোলাকাতের দ্বারা সাক্ষাতের দ্বারা বাইরের লোকদেরকে মধ্যে এই দাওয়াতের মজলিসের মধ্যে নিয়ে আসবে, মসজিদে ইমানের দাওয়াত চলবে আর বাইরের লোকদেরকে আড়াই ঘন্টার মেহনতের মধ্যে বাইরে লোকদের মধ্যে গাস্ত করে লোকদেরকে মসজিদে নিয়ে আসব, এবং এই আড়াই ঘন্টার মধ্যে এই কাজ করতে করতে বাকি অন্যান্য টাকা দাও আমরা পুরো করব, ভাই কোনো অসুস্থ লোক আছে তাকে দেখতে যেতে হবে, তো এটাও এগুলোর সঙ্গেই আমরা পুরো করে মধ্যেই পুরো করব, অন্যান্য যে সমস্ত দিনই টাকা দেওয়া আছে সেগুলিও পুরো করতে হবে, একজনকে উসুল করতে হবে আর একজনকে তৈরি করতে হবে খুশুসি গাছ করতে হবে, তো এই সব কিছুই আমরা এই এই মেহনতের সঙ্গে মিলিত ভাবেই করব, খোলাসা যেটা খুব সংক্ষেপে যেটা মসজিদে দাওয়াতের মজলিস হবে এবং বাইরে গাছ হবে লোকদেরকে মসজিদে আনার জন্য, এবং এর মধ্যে কারো বিমার কেউ বিমার আছে তাকে দেখতে যেতে হবে, কোথাও খুশুসি গাছতে যেতে হবে, সেগুলিও আমরা এই আড়াই ঘন্টার মধ্যে সেরে নিব, কিন্তু এই আমল করতে করতে করব, এরকম না যে ভাই মসজিদে কোনো আমলই নেই আমরা সবাই বাইরে খালি ঘুরতেছি বাইরে কাজ করতেছি বাইরে, এটা যেন না হয়, তো উনি বলেন যে ভাই যাই হোক এটা তো একটা প্রাথমিক কথা, তালিমের হালকা যে বলতেছিলেন উনি যে তালিমের হালকা হল আসলে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল করা, এই ওয়াদাগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবাদের জন্য পুরা হয়ে গেছিল, এখন রসুল নাই খালি হুকুমের পার্থক্য, সাহাবারা নাই কিন্তু রসুলের কথা আছে, আল্লাহ আছেন যিনি ওয়াদা করতেন, আল্লাহ তাআলাও বিদ্যমান আছেন আর রসুলের কথা আল্লাহর কথাও বিদ্যমান আছে, কাজেই এখনো এই জমানায় যে কেউ আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হাসিল করবে তার জন্য আল্লাহ তাআলার ওয়াদা পূরণ হয়ে যাবে, আল্লাহর ওয়াদা পুরা হওয়ার জন্য সত্যই হল যে আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন করতে হবে, আজ এই ইয়াকিনেরই অভাব, মেরে মহতরম দোস্ত বাহিরের যত রকমের দুনিয়াবি কাজকর্ম আছে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য আছে অফিস দপ্তর আদালত আছে দুনিয়ার যত কাজ বাহিরে হয় মানুষ ওগুলি উপরে ইয়াকিন করে চলতেছে, আমাদের এই তালিমের হালকার উদ্দেশ্য আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করা বাহিরের সব জিনিসের মোকাবেলা, যে আল্লাহ তাআলার হুকুম পুরা করো তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে নিশ্চিতভাবে, আর বাইরে যত কাজ চলতেছে এগুলির সঙ্গে না আল্লাহ তাআলার ওয়াদা আছে না এগুলির সঙ্গে এগুলির দ্বারা যে উপকারিতা তুমি আশা করতেছ সেটার কোনো নিশ্চয়তা আছে, তুমি যে ব্যবসা করতেছো এটার মধ্যে মুনাফা হবে এটার কোনো নিশ্চয়তা নাই, এটার মধ্যে এটার দ্বারা তোমার জরুরত পুরা হবে এটারও কোনো নিশ্চয়তা নাই, আর যদি তুমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত আছে এবং আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ পাকের কুদরত সংযুক্ত আছে, তো কাজে আল্লাহ পাক তার কুদরতের দ্বারা তার ওয়াদাকে সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতিতে পুরা করতে সক্ষম, যদি তুমি আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে দাও, তালিমের হালকায় এই জিনিসকে হাসিল করতে হবে যে আল্লাহ তাআলা তার হুকুমের উপরে যে ওয়াদা করতেছেন এই ওয়াদার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়, এই ওয়াদার উপরে পূর্ণ বিশ্বাস আমার জীবের মধ্যে পয়দা হয়ে যায়। এদের জন্য এই তালিমের হালকায় খুব মনোযোগ সহকারে তালিমকে শোনা, আল্লাহ আল্লাহ রসুলের কথা এদের মধ্যে এত বেশি মনোযোগ দেওয়া যে বাইরের সব আওয়াজ সরগোল ঢোলের বাড়ি এগুলি কোনোটাই আমার কানে প্রবেশ করতে না পারে আর আমার এই একাগ্রতাকে আমার এই মনোযোগকে নষ্ট করতে না পারে। মেরে মহতারাম দোস্তা বুঝব, এইরকম ভাবে যখন তালিমের হালকায় বসব আর এরকম মনোযোগ দিব তো এই তালিমের হালকায় যা কিছু আমি শুনব এটা আমার দিলের মধ্যে গাঁদবে এবং দিলের মধ্যে ইয়াকিন পয়দা করবে। এই ইয়াকিনকে পয়দা করার জন্যই তালিমের হালকা, বাইরের সব জিনিসের মোকাবেলায় আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন। বাইরে সব ওয়াদা করতেছে, বলে আপনি এটা করেন ওইটা করেন, দুনিয়ার মানুষে হাজার কথা বলতেছে যে এইটার দ্বারা আপনার সমস্যার সমাধান হবে, এইটার দ্বারা আমার সমস্যার সমাধান হবে, আর মসজিদের তালিমের হালকায় বলে যে সব কথার মোকাবেলায় এই ইয়াকিনকে পয়দা করা, বলে না আল্লাহ তাআলার হুকুম যদি আমি মানি আল্লাহর হুকুমকে পুরা করি তো আল্লাহ তাআলার ওয়াদা নিশ্চিতভাবে পুরা হয়ে যাবে। আল্লাহ তাআলার ওয়াদার যতখানি নিশ্চয়তা আছে বাইরের কোন নকশার কোন জিনিসের মধ্যে উপকারিতার কোন নিশ্চয়তা নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা ইয়াকিন হাসিল যে আমাদেরকে ইয়াকিন দান করবেন যখন আমরা তালিমের হালকায় আদবের সঙ্গে এরকম মনোযোগের সঙ্গে তালিমের হালকায় বসব যে টেক লাগায় বসবো না, আত্মাহিয়াতের সুরতে বসবো, আপোষে কথাবার্তা বলবো না, মেরে মহতরম দোস্ত সামান্য সামান্য প্রয়োজনে উঠে চলে যাব না, বরং জমে তালিমের হালকার মধ্যে বসবো আর খুব মনোযোগ দিব, একেবারে সম্পূর্ণ মনোযোগ দিব, কোনো দিকে আর মনোযোগের সুযোগ নাই। এরকম মনোযোগের সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের কথা ওয়াদার কথাকে শুনবো। এক হলো এই ওয়াদার ইলমকে হাসিল করা, আরেক হলো মেরে মহতরম দোস্ত বুজুর্গ মাসাইলের ইলমকে হাসিল করা। তো এই তালিমের হালকার মধ্যে যে কিতাবগুলো আমরা পড়ব সেই কিতাবগুলোর মধ্যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ একটু হলো ফজাইলে আমাল, ফজাইলে সাদাকাত, এমনিভাবে মুনতাখাব হাদিসও আমরা এই তালিমের হালকার মধ্যে পড়ব। মুনতাখাব হাদিসের মধ্যে ছয় নম্বরের উপরে প্রত্যেকটা নম্বরের উপরে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই অনেক হাদিস এবং কোরআনের আয়াতকে জমা করে দিয়েছে। যখন এটা তালিম করব তো এই যে ছয় নম্বর বলতেছি এই ছয় নম্বর খালি ছয় নম্বর বলে দেওয়ার নাম না, মেরে মহাদাম দোস্তাবুল ছয় নম্বর মুখস্থ করার নাম না, যে কলমা নামাজ এর মজিকের একরাম মুসলিমিন এগুলি সব আমি বলতে পারি। আসলে তো হলো এটা ছয়টা গুণ, এই গুণগুলো আমার নিজের ভিতরে হাসিল হয়ে যায়, কলমার ইয়াকিন হাসিল হয়ে যায়, নামাজের ইয়াকিন আমার ধীরে ধীরে এখলাস আমার মধ্যে হাসিল হয়ে যায়, এইগুলোর উপরে ইয়াকিন আমার হাসিল হয়ে যায়, এবং এরকম ভাবে পরস্পর একে অপরের হক আদায় করা এইটার যে যে উপকারিতা এটার যে লাভ ওইটার ইয়াকিন আমার দিনের মধ্যে হাসিল হয়ে যায়। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ সব কাজে আল্লাহকে রাজি করার উপরেই নির্ভর করে এটার ইয়াকিন হাসিল হয়ে যায়, আল্লাহ রাস্তায় ফেরার ইয়াকিন আমার উপরে হাজির হয়ে যায় যে আল্লাহ রাস্তায় ফেরার উপরে আল্লাহ তাআলার কি কি ওয়াদা। এই সব কিছু হাদিসের মধ্যে বিস্তারিত সব সব নম্বর রূপে হাদিস আছে, বিস্তারিত হাদিস আছে, অনেক হাদিস আছে। আমরা আমাদের এই ছয় নম্বরকে এই হাদিসের আলোকে নিজের ভিতরে আনবার জন্য কোশিশ করব, এবং যখন আমি কথা বলবো এই ছয় নম্বর রূপে তখনও যেন আমি এই হাদিসের আলোকেই কথা বলতে পারি। এরকম না যে ভাই মুখস্থ বললাম জানি না এটা কোথায় আছে কি আছে, এদের কোনো যে সূত্রই আমার কাছে জানা নাই, না মুনতাখাব হাদিসের মধ্যে হজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই এই সব ছয় সিফাতের উপরে ছয় গুণগুণের উপরে অনেক অনেক হাদিস তিনি একত্র করছেন এবং কোরআনের আয়াতও আনছেন। তো ওই সব জিনিস যখন তালিমের মধ্যে আসবে তো তালিমের হালকাতে আমরা এই সমস্ত জিনিসগুলোর আলোকে ছয় নম্বরকে বুঝব, এবং এই ছয় নম্বরকে আমি যখন বলব তখন এই হাদিসের আলোকে বলব, এবং এই হাদিসের আলোকে আমি নিজের নিজের এই ছয় সিফাতের ছয় গুণের পরিমাপও করতে পারবো যে আমি কোন স্তরে আছি আর কোন জায়গায় আছি কলমার হাদিস যখন শুনব তো তখন আমি বুঝতে পারব যে এই কলমার নম্বরের কোন জায়গায় আমি আছি, আমার স্তর কোথায় আছে, কিরকম কলমাওয়ালা ইয়াকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর আমি এই ইয়াকিনের কোন পর্যায়ে আছি, নামাজ কিরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেছেন, আর আমার নামাজ কোন পর্যায়ে আছে, এমনিভাবে এলমের কোন পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেছেন, আর আমি কোন পর্যায়ে আছি, জিকির এমনিভাবে ইসলামী মুসলিমের প্রত্যেকটা বিষয়ের উপরে আমি কোন পর্যায়ে আছি, এটা যখন আমি হাদিসকে সামনে রাখবো তখন আমি বুঝতে পারবো যে আমার এই সিফাতের লাইনে আমি কোন পর্যায়ে আছি, তখন দিনের মধ্যে একটা আগ্রহ চাহিদা পয়দা হবে যে আমি এই হাদিসের বর্ণিত যে স্তর বলা হয়েছে, যেরকম বলা হয়েছে ওই রকম যকিন আমার মধ্যে হাসিল করি, ওই রকম নামাজ আমার মধ্যে হাসিল করি, ওই রকম ইলম আমি হাসিল করি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস এবং হাদিসগুলো জমা করছেন এগুলি যখন তালিমের হালকাতে আমরা শুনব তো আমাদের এই ছয় সিফতের মধ্যে একটা হলো যে আমি সেই ছয় সিফতকে যখন অন্যকে দাওয়াত দিব, এ হাদিসের আলোকে আমি দাওয়াত দিব এবং এই ছয় সিফতকে আমি বুঝতে চাই তো এই হাদিসের আলোকে আমি এটাকে বুঝি, এমনিভাবে আমি আমার এই ছয় সিফত ছয় গুণের ব্যাপারে আমি কোন স্তরে আছি এটাই এই হাদিসগুলো যখন সামনে আসবে তখন আমারও অবস্থানটা বুঝে আসবে, আমারও স্তরটা বুঝে আসবে, আমি ইয়াকিনের কোন পর্যায়ে আছি, নামাজের কোন পর্যায়ে আছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোন পর্যায়ে উঠতে বলতেছেন, কিরকম নামাজ পড়তে বলতেছেন, আর আমার নামাজ আমি কেমন পড়ি। তো মেরে মহাতারাম দোষা বুঝব এই জন্য যখন এই হাদিসের আলোকে আমরা আমাদের ছয় শতককে নিব তো আমরা নিজেরাও এটার দ্বারা নিজের অবস্থানকে বুঝতে পারবো, আর অন্যকে দাওয়াত দিতেও আমি এই হাদিসের আলোকে অন্যকে দাওয়াত দিই। এমনিভাবে মেরে মহাতারাম দোষা বুঝব একটু হলো এই ফাজাইলের এলেম, দ্বিতীয় হলো ফাসাইলের এলেম, এই হায়াতুস সাহাবা, আর উনি বলতেছেন একথা যে এমনিভাবে হায়াতুস সাহাবাও পড়ি, হায়াতুস সাহাবা অবশ্য তালিমের হালকায় নয়, উনি বলছেন ব্যক্তিগতভাবে হায়াতুস সাহাবা পড়া, ইনফিরাদি আমলের মধ্যে হায়াতুস সাহাবা জমাতে প্রত্যেক সাথী হায়াতুস সাহাবা সঙ্গে রাখে, ওই হায়াতুস সাহাবা যখন সে ইসলামী আমল থেকে ফারিগ হয়ে যায় অবসর হয়ে যায় নিরিবিল একা একা ওই হায়াতুস সাহাবা মোতালা করে পড়ে, কারণ হরতলা ইউসুফ সাহাব রহমতুল্লাহ আলাই উম্মতকে যে স্তরে পৌঁছাইতে চাইছেন ওই স্তরে পৌঁছার জন্য সাহাবাদের জীবনী থেকে যা যা প্রয়োজন সব কিছু তিনি হায়াতুস সাহাবার মধ্যে জমা করে দিচ্ছেন। যখন এই হায়াতুস সাহাবা কেউ পড়বে তো মেরে মহতরম দোস্তা বুঝব এই দাওয়াতের রাস্তায় এই তার জীবনের সর্বক্ষেত্রে সাহাবাদের জিন্দগি তার সামনে এসে যাবে এবং সে ওই সাহাবাওয়ালা জিন্দগির উপরে উঠা তার জন্য সহজ হবে। এই জন্য হায়াতুস সাহাবাটাও আমি এরকম ভাবে আমার ইনফিরাদি একাকি মোতালা একাকি পড়ার মধ্যে আমি হায়াতুস সাহাবাও রাখি। আর যদি কোনো শব্দগারির জায়গা হয় সেখানে মেরে মহাতারাম দোস্ত এরকমভাবে আরবি পড়তে পারেন সহি করে এরকম আলেম যিনি সাল লাগাইছেন এবং সময় লাগাইছেন আল্লাহ রাস্তায় সাল লাগাইছেন এরকম আলেম যদি হন আর আরবি পড়ার মধ্যে তার যোগ্যতা থাকে তো এরকম আলেমকে দিয়া শব্দগারির জায়গায় হায়াতুস সাহাবাও ইস্তেমায়ীভাবে প্রত্যেককে শোনা এবং ইস্তেমায়ী তালিম করা। মেরে মহাতারাম দোস্ত বলেন যে এরকম আলেম হওয়া জরুরি কি যিনি যে সাল লাগাইছেন, কারণ উনি হায়াতুস সাহাবা যখন পড়বেন তখন দাওয়াতের আদাজকে এটার ভিতর থেকে দাওয়াতের কি জিনিস এটাকে উনি বুঝাইতে পারবেন মজমাকে। এই জন্য এই দাওয়াতের মেজাজের সঙ্গে যিনি মেজাজকে হাসিল করছেন একসাল আল্লাহর রাস্তায় লাগায়া এরকম আলেমের দ্বারা সবগুজারের মৌকাতে হায়াতুস সাহাবা ইস্তেমায়ীভাবে রাত্রিবেলায় যেমন হয়ে থাকে এরকম পড়ি আমরা, এটাও আমরা পড়ার ইস্তেমাল করি। আমের মহাতারাম দোস্তা বুঝবের সাথে সাথে মাসাইলের ইলম হাসিল করা, আর মাসাইলের ইলম যেটা হাসিল করা এটা ওলামায়ে কেরামের কাছ থেকে হাসিল করা, কারণ আল্লাহ তাআলা যে হুকুম আমাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই হুকুমকে আমাকে পুরা করতে হবে, এটার ইলম তো ওলামাই কেরামের কাছে আছে। এই জন্য ওলামাই কেরামের কাছে যাই, তাদের জিয়ারতকে, তাদের সঙ্গে তাদের কাছে যাওয়াকে ইবাদত মনে করি। হজরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে ওলামাদের জিয়ারত করাকে, ওলামাদের কাছে যাওয়াকে তুমি ইবাদত মনে করো, ইবাদত মনে করো, তাদের মজলিসে বসাকে ইবাদত মনে করো, এবং তাদের কাছ থেকে, তাদের মজলিস থেকে তোমার মাসলা মাসাইলের ইলম তুমি তাদের কাছ থেকে হাসিল করো। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওলামায়ে কেরামের খেদমতেও যাওয়া এবং তাদের কাছ থেকে মাসাইলের ইলমকে হাসিল করা, তাদের মজলিসে বসা এবং তাদের এই মজলিসকে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ হেফাজত মনে করা চাই। উনি বলেন যে মাশাআল্লাহ মাদ্রাসায় ভরপুর এই সমস্ত মাদ্রাসাগুলা বলে দিনের কিল্লা, দিনের কিল্লা, দিনের কিল্লা হল এই সমস্ত মাদ্রাসাগুলা। তাদের এই সমস্ত মাদ্রাসায় ওলামায়ে কেরাম দিন শিখা শিখানো এই কাজের মধ্যে লিপ্ত আছেন, আর সবাই শিখার মধ্যে লিপ্ত আছে। এইগুলো যে এক একটা দিনের কিল্লা, এই এই দেশে যত মাদ্রাসা এত বেশি পরিমাণে আছে যে আর কোথাও নাই, এটা তো সবুর করার বিষয় আমাদের। এই দেশবাসীর জন্য সবুর করা চাই যে দিনের মাসলা মাসাইলকে শিকার এরকম প্রচলন আর কোনো দেশে নাই। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওলামায়ে কেরামের খেদমতে হাজির হওয়া এবং তাদের মজলিসে বসা, তাদের কাছ থেকে মাসলা মাসাইলের ইলমকে হাসিল করা, এটাকে ইবাদত মনে করি, এটাও ইবাদতের মধ্যে সামিল, কাজে এটাও আমরা করি। ইলম আর জিকির কা খুলাসা হে আল্লাহ কি ইবাদত কে ধ্যান কে সাথ হো, ইসলিয়ে হামে সুবহ শাম জিকির কা ইহতমাম, বাওজু কিবলা রুখ হোকর তনহাই মে আল্লাহ কে সাথ তনহা হোকর আল্লাহ কো ইয়াদ করো। এক তরিকে সে কলমে কি, এক দিন শরীকে কি ইস্তিগফার কি, ইস্তিগফার কা খুব ইহতমাম করো, ইস্তিগফার কি কসরত হামে হর গম সে নজাত দেনে ওয়ালি হে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাহাবা সে কি ইস্তিগফার করো, সাহাবা নে কাহা আস্তাগফিরুল্লাহ, আমায়া 70 মর্তবা ইস্তিগফার করো, সাহাবা নে 70 মর্তবা ইস্তিগফার কিয়া, কিউকি 70 মর্তবা করনা ইয়ে কসরত মে শামিল হো জাতা হে। সাহাবা নে 70 মর্তবা ইস্তিগফার কিয়া, আপনে ফরমায়া কি জো মুমিন বান্দা ইয়া বান্দি রোজানা 70 মর্তবা ইস্তিগফার কর লেগা, আল্লাহ তাআলা উসকে সাথ জো গুনাহ উস দিন কে মাফ করেঙ্গে, সিফ সাথ জো গুনাহ উস দিন কে মাফ করেঙ্গে। এক সাহাবি আয়ে যে কেতে আ রে কে হায় মেরে গুনাহ, হায় মেরে গুনাহ, আপনে ফরমায়া কি কহো, আল্লাহুম্মা নাফিদুকা আউযু মিন যুনুবি ওয়া রাহমাতুকা আলজা আনতি মিন আমালি। উনি কহা কি তারা আমা ইদফা ওর কে লো, উনি ইদফা ওর কহা, মা ইদফা ওর কে লো, উনি কি বতবা ইন কলামাত কহা, আল্লাহুম্মা নাফিদুকা আউযু মিন যুনুবি ওয়া রাহমাতুকা আলজা আনতি মিন আমালি। আপনে ফরমায়া সাহাবি জি যাও, আল্লাহুম্মা ইসারে গুনাহ মাফ কর দিয়ে। میرے محترم دوستو ہم ذکر کا خود اہتمام کریں اور دیکھو افضل ذکر قرآن کی تلاوت ہے، اس میں بڑی کمی ہو رہی ہے، لمبے لمبے بیانات، لمبے لمبے مشورے، لیکن قرآن کی تلاوت کا وقت نہیں ملتا، سمجھتے ہیں ہم بڑا کام کر رہے ہیں، نہیں نہیں، دیکھو دعوت کے سارے اعمال اللہ کے قرب والے اعمال کے اندر کمال پیدا کرنے کے لیے ہیں، قرآن دیکھ کر کرو، صبح ساجد صبح قرآن دیکھ کر پڑھنا اللہ سے سب سے زیادہ قرب کا ذریعہ ہے، اور دیکھو میرے میں عرض کرتا ہوں بار بار، قرآن کو سمجھ کر پڑھو، قرآن کو سمجھ کر پڑھو، قرآن میں تدبر نہ کرنا یہ بھی بڑی غفلت کی بات ہے، قرآن کو سمجھ کر پڑھنا ہمارے اندر اللہ کا خوف پیدا کرے گا، خشیہ پیدا کرے گا، وعدے کی آیتیں بنائیں گے تو خوشی پیدا ہونی چاہیے، وعدے کی آیتیں پڑھیں تو خوف پیدا ہونا چاہیے، آپ صلی اللہ علیہ وسلم کی قرآن اسی طرح تھی، صحابہ کو پڑھنا اسی طرح تھا، ہمیں بھی چاہیے کہ ہم علماء سے، علماء حق سے قرآن کو سمجھیں اور پوچھیں کہ کون سی تفسیر ہمیں پڑھنی چاہیے، اس کو پوچھنا سمجھنا ہر مومن کے ذمہ ضروری ہے، ہر مومن کے ذمہ ضروری ہے، قرآن کو سمجھ کر پڑھنے سے اللہ ہم سے بڑا مخاطب ہیں، ہمارے اندر فکر پیدا ہوگا کہ اللہ مجھ سے کیا چاہتے ہیں۔ میرے دوست عزیزوں، ایک اخبار جو چھوٹا ہے اسے لوگ سمجھے بغیر پڑھنے کو تیار نہیں ہے، اور قرآن جو ہمیشہ سے اللہ کے علم میں ہے، لکھے جانے کے اعتبار سے تو مخلوق ہے لیکن اللہ کے علم میں ہمیشہ سے ہے اور ہمیشہ اسی طرح رہے گا، اور جو کچھ لکھا ہوا ہے سب اس کے مطابق ہوا ہے، اس کے مطابق ہوگا، یہ سچی کتاب اس کے بارے میں کہتے ہیں، اس کو سمجھنے کی ضرورت ہے۔ اس لیے سمجھ لیا رضی اللہ تعالیٰ عنہ کہ قرآن وہ سمجھے بغیر پڑھنے میں خیر نہیں ہے. کیوں؟ اس لیے کہ قرآن کا حق یہ ہے کہ قرآن کو پڑھا جائے, سمجھا جائے اور اس سے اثر لیا جائے, اور اس کی شکل یہی ہے کہ علماء سے اس کو سمجھیں, علماء کے مجلسوں میں جا کر اس کو سمجھیں اور پوچھیں علماء سے کہ ہم کون سی تفسیر پڑھیں. علماء حق سے وہ تفاسیر پوچھو جو تفاسیر حق ہیں اور صحیح ہیں, اور قرآن کو سمجھ کر پڑھنے کی کوشش کرو. جتنا قرآن روزانہ پڑھا کرو, تلاوت کیا کرو, جتنے قرآن سے پہلے وہی دیکھا کرو کہ اللہ مجھ سے کیا کہہ رہے ہیں, میں کیا عرض کروں. اب قرآن حدیث سے اثر لینے کا مزاج ختم ہو گیا, تیری میری باتوں میں مزہ آتا ہے. قرآن سے براہ راست اثر لینے کا مزاج مسلمان کا ختم ہو گیا. کیا صحابہ کا پڑھنا تھا؟ اب مجھے صدیق رضی اللہ کی قرآن پر مشرقین نے پابندی لگا دی تھی کہ زور سے نہیں پڑھو گے, ہماری عورت کے بچے اسلام میں داخل ہو جائیں گے اگر قرآن زور سے پڑھو گے. تو انہیں ابو بکر رضی اللہ کی قرآن سے اپنے بچوں کے عورتوں کے اسلام میں داخل ہونے کا خطرہ تھا, اور آج ایک مسلمان اپنی قرآن سے خود بھی اتنا تاثر محسوس نہیں کرتا جتنا تاثر غیروں کو اس قرآن کے سننے کا تھا. کتنا مشرقین قرآن سن کر اسلام میں داخل ہوئے ہیں, اس کی وجہ یہ تھی کہ وہ قرآن کو تدبر سے پڑھتے تھے, غور کر کے پڑھتے تھے. حضرت عائشہ رضی اللہ عنہ فرماتی ہے کہ میں نے آپ صلی اللہ علیہ وسلم کو قرآن پڑھتے ہوئے سنا نماز میں, آپ آگے کی آیت پر آتے تو دعاؤں میں مشغول ہو جاتے, وہیں پر آتے تو آپ کی ہونے کی کیفیت ہو جاتی, ہر آیت کا آپ پر اثر ہوتا. میرے دوست عزیزوں, قرآن کو سمجھ کر پڑھنے میں ہمیں اللہ کا خوف, اللہ کا تعلق کس سے پیدا ہوگا؟ یعنی آپ خود غور کریں, دنیا کی وہ پڑھائی جس کا آخر سے کوئی تعلق نہیں, اس کو لوگ سمجھ کر پڑھتے ہیں. ایک چھوٹے سے بچے کی انگریزی کی کتاب سے لے کے آخری جو کالج کی پڑھائی تک دماغ چھوڑتے ہیں اور کہتے ہیں سمجھو گے نہیں تو برباد ہو جاؤ گے, اور قرآن کو سمجھ کے پڑھنے کی کوئی ضرورت ہی نہیں ہے. یہ تو محرومی کی بات ہے, محرومی کی. ہمیں چاہیے قرآن کو سمجھ کر پڑھیں. حضرت علی کا قول ہے کہ قرآن کو سمجھے بغیر پڑھنے میں خیر نہیں ہے. کہ قرآن پر کیسے آ گیا اس کی خبر نہیں, اللہ اسے کیا چاہتے ہیں, اللہ اسے کیا کہہ رہے ہیں. ایک ملک کا وزیر کچھ کیا ہے انگریزی میں, تم سارے کہو گے ترجمہ کرو کہ تیرے وزیر نے کیا کہا. اور اللہ تعالیٰ قرآن, اللہ قرآن کے ذریعے ہری بار سے بہت مخاطب ہے, اللہ کلام کر رہے ہیں اس سے, اور یہ کہہ کے پڑھ کے اس کی سمجھنے کی ضرورت ہے. کتنی یعنی ضروری کی بات ہے, اس لیے میں بہت احتمام سے کہہ رہا ہوں. کام کرنے والوں میں بھی اس کا شوق نہیں ہے کہ بھائی قرآن کی صحیح تفسیر علماء سے پوچھیں کہ صحیح تفسیر کون سی, ہمیں کون سی تفسیر بتانے میں رکھنی چاہیے. میرا دل چاہتا ہے روزانہ جتنا قرآن پڑھو نماز میں, یہ جتنی تلاوت روزانہ کرو اس کا ترجمہ دیکھو, علماء حق سے پوچھو کون سا ترجمہ پڑھنا چاہیے. اس لیے میں بہت اعتماد سے کہہ رہا ہوں. دیکھو میرے دوستو عزیزو, اس طرح ہمارے اندر اللہ کا تعلق پیدا ہو. قرآن تو سب سے زیادہ اللہ کا تعلق پیدا کرنے والا ہے. آج کے لمبے لمبے اور آج اذکار کا اہتمام ہے, قرآن کی تلاوت کا اہتمام نہیں ہے. حضرت عثمان فرماتے تھے رضی اللہ عنہ کہ قرآن کہ اگر تمہارے دل پاک ہوتے تو قرآن کی تلاوت پہ اتنا بچتا. یہ ہمارے دلوں کی ناپاکی ہے کہ ہمیں قرآن کے پڑھنے میں مزہ نہیں آتا, ورنہ قرآن کی تلاوت پہ اتنا بچتا اگر ہمارے دل پاک ہوتے. اس لیے میرے دوست عزیزو, اہتمام کرو, اہتمام قرآن کو سمجھ کر پڑھا کرو. اور دوسری بات یہ ہے کہ ہمارا یہ سب سمجھتے ہیں کہ صبح تاجر سے میرے قرآن دے کر پڑھنا سب سے زیادہ تیز رفتاری سے اللہ کے قرب کا ذریعہ ہے. اسے قرآن دے کر پڑھا کرو صبح تاجر سے پہلے, یہ سب سے بہترین موقع ہے, کیونکہ کلام اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے, قرآن اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے. اس کو سارے کلام پر اس طرح فوقیت ہے جس طرح اللہ کو ساری مخلوق پر فوقیت ہے. اس طرح ہمیں اس کا اہتمام کرنا ہے. دیکھو میرے دوستو, یہ ہے اللہ کے حقوق جو میں نے عرض کیے, اس طرح بات بندوں کے حقوق ہیں, ان کی ادائیگی اس طرح پیدا ہوگی اللہ کے راستے میں نکل کر اکرام کرنے سے. ہر مسلمان کے اکرام کرو, اس سے ہمارے توازو آئے گی. اللہ کے راستے میں نکل کر خدمت اپنی تربیت کا اپنے توازو پیدا کرنے کا ذریعہ ہے. اللہ کے راستے میں نکل کر اجنبی سے اجنبی آدمی خدمت کرو, اس سے ہمارے توازو پیدا ہوگی. حضور اکرم صلی اللہ علیہ وسلم اللہ کے راستے میں نکلے ہوئے ہوتے, صحابہ کے ساتھ خدمت میں لگ جاتے, جنگ میں جبلی چن کر خود لے آتے, ندی کی تعلیم پتھر آپ خود اٹھا رہے, آپ صحابہ کے ساتھ اجر کو حاصل کرنے کے لیے اس طرح لگے رہتے صحابہ کے ساتھ. اللہ کے رسول کی خدمت کرنا یہ نبوت کا عمل ہے, یہ نبوت کا عمل ہے. اس کو اپنی تربیت کے لیے اپنی سعادت سمجھ کر خدمت میں لگو, اور ہر ایک اس کے ہمارے اندر حقوق کے ادا کرنے کا فکر پیدا ہوگا. ورنہ میرے دوست عزیزوں, ساری عبادتیں لے اڑیں گے حق والے قیامت میں. اس کی ساری عبادتیں جو پہاڑوں کی طرح ڈھیر لے کر گیا ہوگا, عبادتوں کا, ذکر تلاوت کا, تہجد کا, حج اور عمروں کا, یہ ساری عبادتیں دوسرے لے اڑیں گے حق والے. اس لیے معاملہ بڑا سخت ہے, وہاں عابد نیک سے خالی ہو جائے گا اور اس کو جہنم میں ڈال دیا جائے گا, اور حق والے کے گناہ اس پر ڈال کر اس کو جہنم میں ڈال دیا جائے گا. اس کے حقوق کے بارے میں, اللہ کی مخلوق کے حقوق کے بارے میں اللہ سے سب سے زیادہ ڈرنا چاہیے. اس کی مشق کے لیے اللہ تعالیٰ سے نکل کر ہمیں خدمت کرنی ہے. اپنی ضرورت خود پوری کرو, دوسرے کی ضرورت میں ہاتھ بٹا دو. اس طرح اللہ کے راستے میں نکل کر ہر ایک کی خدمت کرو. دیکھو اکرام کا مجاہدہ ہے اجنبی لوگوں کے ساتھ نکلنے میں. میری بات مختصر ختم کر رہا, غور سے سن لیجیے. ہماری طبیعتیں ہیں اپنے مزاج والوں کے ساتھ نکلنے کی, اس سے امت کبھی نہ بنے گی. اللہ کے راستے میں نکلنے میں ہم نئے سے نئے لوگوں کے ساتھ نکلیں, تاکہ ہر مسلمان کا اکرام کرنے کی, ہر مسلمان اکرام کرنے کی مشق ہو جائے. معاہدہ ایسا فرماتے تھے, گناہگار سے گناہگار مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو. ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے, ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے. حدیثیں پڑھو, حضرت نے اکرام مسلم حدیثیں جمع فرمائی ہیں. مسلمان کا مقام کیا ہے اسے پڑھو غور سے. ہمارے اندر جتنی آپس کی بے اکرامیاں ہیں وہ سب اس لیے ہیں کہ ہمیں مسلمان کے اکرام کے, مسلمان کے مقام کے علم نہیں. اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کرو. حضور اکرم صلی اللہ علیہ وسلم فرماتے تھے کہ صحابہ سے کہ اجنبی لوگوں کے ساتھ نکلا کرو, اس سے تمہارے اخلاق اچھے ہو جائیں گے. آج اکثر سے فرمایا اکثر اللہ کے راستے میں نکلو اپنی قوم کے علاوہ کے ساتھ. یہ خروج اللہ کے راستے کا اجنبی لوگوں کے ساتھ نکلنا, اس سے نکلنا, اس سے ہمیں اکرام کی مشق ہوگی. اگر اجنبی لوگوں کی ہم نے ان کا اکرام کر لیا اور خدمت کر لی, اپنوں کا حق ادا کرنا آسان ہو جائے گا. اس لیے ہمیں بہتر راستے میں نکل کر اس کی مشق کرنی ہے خدمت کے ذریعے سے. یہ سارے اللہ کی رضا کے لیے کرنے ہیں, اس کے علاوہ ہماری کوئی غرض نہ ہو. سبھائی میرے محترم دوست, علم و ذکر اور جیتر ادیشی ہل اللہ تعالیٰ حکم کے اللہ پاکر دھیان سنگے پورا کرا. یہ جن ذکر اہتمام کرا چاہیے جو اللہ تعالیٰ حکم پورا کرتے سے আল্লাহর হুকুম যেন ধ্যানের সঙ্গে পুরা হয়, এই ধ্যানকে দিলের মধ্যে পয়দা করার জন্যই জিকিরের খুব এহতেমাম করি. সকাল বিকালের জিকির, যে সমস্ত তসবিহাত আছে সেগুলি আমরা পাবন্দি করি, ইস্তেগফার খুব বেশি বেশি করি. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইস্তেগফার বেশি বেশি করা বলে যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 70 বার ইস্তেগফার করো দৈনিক. তোমার যে একবার সাহাবাই কিরাম 70 বার ইস্তেগফার করলেন, তো বললেন যে এটা ফজাইল, বললেন যে 70 বার যে ইস্তেগফার করে দৈনিক, যেদিন সে 70 বার পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে, সেদিনের শুধু সেই দিনের 700 গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গের জন্য খুব বেশি ইস্তেগফার করা চাই, আর ইস্তেগফারও খুব বেশি বেশি পড়া চাই. একজন সাহাবি এসে বললেন, হ্যাঁ আমার গুণা গুণা এত বেশি, হায় আমার গুণা, হায় আমার গুণা, আমি ধ্বংস হয়ে গেছি. হুজুর বললেন যে তুমি এই দোয়া পড়ো, আল্লাহ আমার মাগফিরাত দুকা আওসা মিন যুনুবি ওয়া রাহমাত দুকা আরজা ইলি মিন আমালি. একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়াইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারপরে বললেন যাও তোমার গুণা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এভাবে ইস্তেগফারের কসরত করি, সঙ্গে সঙ্গে কোরআনে পাকের তেলাওয়াত করি. উনি বলেন যে আজকাল কোরআনে পাকের তেলাওয়াত খুবই কম দেখা যায় এবং খুবই কমে গেছে, মানুষ কোরআন পড়েই না. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যারা পড়ে তারা কোরআনকে বুঝে পড়ার কোনো জরুরি মনে করে না, অথচ কোরআন আল্লাহ তাআলার কালাম. আমাকে সরাসরি খেতাব করতেছেন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, তার কালামের মাধ্যমে আমাকে সম্বোধন করতেছেন আল্লাহ তাআলা, যে অথচ আমি কিছুই বুঝতেছি না. উনি বলেন যে ভাই, একটা পত্রিকা এটার ভাষা যদি মানুষ না বুঝে, একটা মিথ্যা কথা লিখছে যে সমস্ত পত্রিকাগুলোর মধ্যে, এই মিথ্যার যে ঝুড়ি পত্রিকা পড়তেও যদি সে না বুঝে সে তৈয়ার হয় না. আর আল্লাহর কালাম কত সত্য, এরকম এক সত্য কালামকে না বুঝেই পড়তেছে. এজন্য উনি বলেন যে ভাই, এই কালামকে আল্লাহর রাস্তায় বের হয়ে কোরআন শরীফকে তাদাব্বুরের সঙ্গে বুঝিয়ে পড়ার জন্য কোশিশ করা, বোঝার পদ্ধতি এটাই যে ভাই ওলামায়ে কেরাম তাদের কাছ থেকে আমরা এই কোরআনকে বুঝি এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি যে কোন তরজমা ঠিক যেটা পড়া যেতে পারে, হাক্কানি ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করি এবং তারা যে তফসির কথা বলে, যে তর্জমার কথা বলে, ওই তর্জমাকে আমি রোজানা যে পরিমাণ তেলাওয়াত করি সঙ্গে সঙ্গে তর্জমাও দেখে নেই, কিন্তু ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করি। এরকম না যে আমি নিজে নিজেই একটা তর্জমা নিয়ে অথবা তফসির নিয়ে পড়া শুরু করে দিলাম। হকানি ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করা, তাদের সোহবতে বসা, কোরআনকে বোঝা, তাদের কাছ থেকে তফসির বোঝা, তফসিরের কোন কিতাব আমি পড়তে পারি, তর্জমার কোন কিতাব আমি পড়তে পারি, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে আমি কোরআন পড়ি। মেরে মহতরম দোস্তা বুজুগণি বলেন যে বড় আফসোসের বিষয় যে একজন যদি দেশের কোন মন্ত্রী ইংরেজি ভাষায় বয়ান করে, সে বক্তৃতা দেয়, তো সবাই বলে আরে এটার তর্জমার অনুবাদ হোক, অনুবাদ হোক, এই মন্ত্রী সাহেবের বক্তৃতা তো আমরা কিছুই বুঝলাম না, এটার অনুবাদ তালাশ করে। আর মেরে মহতরম দোস্ত আল্লাহ তালার কালাম যা এরকম শত শত দুনিয়া ভরা মন্ত্রীর কালামের বক্তব্য হচ্ছে বেশি সত্য কথা এবং বেশি উঁচা কালাম, কারণ আল্লাহ তাআলা কালাম তার জাত থেকে বের হয়ে আসছে। আল্লাহ তাআলার যেরকম সব মখলুকের উপরে ফজিলত, এরকম তার কালামের ফজিলত সব কালামের উপরে। আল্লাহ তাআলার ফজিলত সম্মান যেরকম সব মখলুকের উপরে, সব সৃষ্টির উপরে, এমনিভাবে আল্লাহর কালামের সম্মানও সব কালামের সবগুলো উপরে আল্লাহর কথা। এই জন্য মেরে মহতরম দোস্ত এত উঁচা জিনিস হওয়া সত্ত্বেও মেরে মহতরম দোস্ত বুঝবো আমরা কোরআনকে বুঝি না, তো এমনি পড়ে যেতেছি আর এই বুঝার কোন নিজের ভিতরে অনুভূতিও নাই যে আমি মনে করতেছি এটা বুঝার কি প্রয়োজন, পড়লেই তো হইল। আরে ভাই আল্লাহ তাআলা আমাকেই তো বলতেছেন, আমার তো বুঝার জন্য চেষ্টা করা উচিত। এই জন্য এটার তরিকা হইল এটাই যে হাক্কানি ওলামায়ে কেরাম ওনাদের কাছ থেকে বুঝা এবং ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা যে আমি কোন তফসির পড়তে পারি। এরকম না যে নিজে নিজেই একটা নির্বাচন করলাম যে এই তফসির পড়ব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ কোরআনের কোরআনকে বুঝে পড়ার জন্য কোশিশ করা, আল্লাহ রাস্তায় বেরিয়ে দিছি এখানেও আমরা চেষ্টা করি এবং ঘরে বাড়িতে যারা যেতেছি সেখানেও আমরা কোরআন তেলাওয়াত করি। রোজানা কোরআনের একটা পরিমাণ আমরা তেলাওয়াত করা উচিত এবং কোরআন যখন পড়ি তখন আমার অবস্থা এরকম হওয়া উচিত যে আল্লাহ তাআলা কোন সুসংবাদ দিতেছেন তো ওই সুসংবাদের উপরে আমি আনন্দিত হই, আর যখন আল্লাহ তাআলা কোন ধমক দিতেছেন, আযাবের কথা বলতেছেন, তখন আমি ভীত হই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআন পড়া এরকমই ছিল, যখন কোন সুসংবাদের আয়াত পড়তেন তো ওখানে আনন্দিত হইতেন, দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন, আর যে যদি কোনো আযাবের কথা হইত তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এরকম ভাব ফুটে উঠতো যে উনি ভয়ে ভীত, আল্লাহ তাআলার কাছে তিনি এটা থেকে পানা চাইতেন। এরকম ভাবে মেরে মহতরম দোস্ত কোরআন শরীফকে ভোর রাত্রে ফজরের আগে দেখে পড়ার অভ্যাস করি। উসমান ইলিয়াস রহমতুল্লাহ বলছেন এই কথা যে ফজরের আগে কোরআন দেখে পড়া, এটার মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এত বেশি নৈকট্য হাসিল করা আমি দেখছি যে আর কোনো আমলের মধ্যে এরকম দেখি নেই। কাজে ওই সময় যদি আল্লাহ তৌফিক দেয় ভোর রাতে কোরআনে পাককে দেখে দেখা তেলাওয়াত করার চেষ্টা করি। আরেকটু হলো ভাই মেয়ের মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এক মানুষের হক আদায় করা, অন্যের হক আদায় করা, এই যা কিছু হলে তো সব নিজের জন্য আমার জন্য হইল, আমি এ মানুষ বন্দি করলাম, যদি আমি অন্যের হককে আদায় না করি তো কাল কেয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ এবাদত বন্দিগি নিয়ে, নেকি নিয়ে মানুষ উঠবে, আর হক যাবরা সব তার নেকি নিয়ে যাবে, আর সে খালি হাত হয়ে যাবে, আর নিশ্চয় হয়ে আসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য অন্যের হককে আদায় করতে হবে, এটার মস্কো আমাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে। এতরামুল মুসলিমিন এই নম্বরের মাধ্যমে আমাকে নিজেকে এই এটার অভ্যস্ত বানাইতে হবে, অভ্যাস বানাইতে হবে, আমি খেদমত করি, আমি অন্যের একরাম করি এবং প্রত্যেক মুসলমানকে তার মূল্য আমি বুঝি এবং তার সম্মান করি। তার একজন মুসলমানের মূল্য খোদার ঘর বাইতুল্লাহর চেয়েও বেশি দাম আল্লাহ তাআলার কাছে একজন মুসলমানের দাম। তো কাজে একজন মুসলমানকে মুসলমান হিসাবে তাকে আমি মূল্যায়ন করি এবং তার একরাম এবং তার সম্মান করি। যতই গুণাগার হোক না কেন কিন্তু সে মুসলমান, কাজেই মুসলমান হিসাবে আমি তাকে সম্মান করি এবং আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, বলে যে আমি পরিচিত অপরিচিত এরকম নয় যে আমি সবসময় জমাতে খালি পরিচিত লোকদের সঙ্গে বের হই, বলে না অপরিচিত লোকের সঙ্গেও আমি জমাতে আল্লাহর রাস্তায় বের হই, বলে ওইখানে আমি যতখানি এই নম্বরের একামুল মুসলিমিনের যে অভ্যাস করতে পারবো নিজের পরিচিত লোকদের সঙ্গে বেরিয়ে যেতে এতখানি হবে না, বা একজন অপরিচিত লোককে সম্মান করা, তার খিদমত করা, ছোট ছোট কাজ করা, কারোর কাছ থেকে খিদমত না নেওয়া, অন্যের খিদমত করা, অন্য মুসলমানের খিদমত করা, বলে এটা তো তখনই হবে যখন কিনা আমি আমার ভিতরে তাওয়াজ্জু পয়দা হবে এই খিদমতের দ্বারা, বিনয় পয়দা হবে আমার মধ্যে যখন আমি একজন অপরিচিত লোকের, অপরিচিত মুসলমানের আমি খিদমত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খিদমতের কাজ করতেছেন, বলে সবাই এক এক কারকে নিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট কাজটাকে বেছে নিলেন নিজের জন্য, জঙ্গল থেকে লাঠি টুকায় আনার কাজ। আমরা মসজিদ তামির হইতেছে, মসজিদ তৈরি হইতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই পাথর বহন করতেছেন মসজিদের, যে মসজিদের জন্য নিজেও আজর সওয়াবের জন্য আজর সওয়াবের আশা করতেছেন। এই জন্য আমাদেরকে খেদমতের মধ্যে এরকম ভাবে আজর সওয়াবের আশা করা চাই, আর নিজের নিজের নিজের ভিতরে বিনয় পয়দা করার জন্যই আমি অন্যের খেদমত করি, এবং এরকম ভাবে জমাতে যাওয়ার সময় খালি চিনা পরিচিত লোকের সঙ্গে জমাতে যাওয়া নয়, অপরিচিত ভাই চিনি না এরকম আমার মুসলমান ভাই তাদের সঙ্গেও আমি জমাতে যাই এবং সেখানে আমি খেদমত করি। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুঝব আল্লাহ পাকের রেজামন্দিকে হাসিল করার জন্য প্রত্যেক কাজকে করা, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করি, এটার এটারও মশক এবং এটারও অভ্যাস আমাকে আল্লাহর রাস্তায় বেরিয়ে করতে হবে। আদনারিয়া ভি শিরক হে, দেখো আপনি আমল কো আল্লাহ কে লিয়ে হমে খালিস করনা হে, হর ওয়াক্ত মে লোগ ইয়ে লোগ চলতে রহনা, দেখো শয়তান মুঝে পর হামলা করেগা, বড়ে বড়ে কাম লোগ করতে হ্যায়, বড়ে বড়ে কাম করতে হ্যায়, লেকিন নিয়তে আল্লাহু আকবর, আমাল কা মাদার, আমাল কা মাদার নিয়ত পর হ্যায়। দেখো ইয়া কাজ করতে হবে কিসা, এক সাথ সে ইকরাম দা উসমান, উনি সাহাবা কি মদদ কি ওর মুশরিকি কা মুকাবলা কিয়া, সাহাবা ফরমাতে হ্যায় কি জো ভি মুশরিক আতা মুসলমানো কি তরফ উসমান আগে বদর সে হামলা করতে, আট কদর কর দিয়ে উসমান নে, ওর ইনকি ওজহ সে ইনকি ওজহ সে ফতা হই মুসলমানো কি, ফির উসমান আপনে জখমো সে চুর হোকর মেদানে পড়ে হুয়ে থে, সাহাবা জমা হো গয়ে উনকে পাশ আর কে লগে উসমান খুশখবরি হো তুমে কি তুমি আজ তুমারি ওজহ সে আজ কামিয়াবি হো গই, ওর মুশরিকিন কো জহত হজিমত হো গই। উসমান নে ইয়ে কাহা, নহীঁ থি ক্যা খুশখবরি, খুশখবরি তো উসকো দেনি চাহিয়ে জিসনে কাম আল্লাহ কে লিয়ে কিয়া হো, সাহাবা মেরি কৌম কে লোগ হ্যায়, মেনে তো আপনি কৌম কি মদদ কে লিয়ে কাম কিয়া হ্যায়, হালাকে সাহাবা তো মদদ কিয়ে কুফার কে খিলাফ মুকাবলা মুশরিকিন সে কিয়া, ইসলাম কি হিমায়ত মে মদদ সাহাবা কি, লেকিন আপনি কৌম কি ওজহ সে কাম কিয়া। রিওয়ায়ত মে হ্যায় কি উসমান জব আপনি জখমোকে তাব না ডাল সকা ওর জখমোকে তকদির জ্যাদা হই তো উসমান নে আপনি তরকশ মে তীর নিকালা আর আপনে আপনে হাত সে ফদল কর দিয়া, খুদকুশি কি উসমান নে, হালাকে উসনে ইতনা বড়া কারনামা অঞ্জাম দিয়া থা। দেখো আমি বহুত মুখতসর কর রহা কি আপনি এক এক আমল মে বহুত কোই রজা কা জজ্বা, ও দেখো ইখলাস কি আলামত ইয়ে হ্যায়, ইখলাস কি আলামত ইয়ে হ্যায় কি তুমারে আচ্ছে কাম পর লোগ খুশ না হো তো তুমি গম না হো, তুমারে আচ্ছে কাম পর লোগ খুশ না হো তো তুমি গম না হো, তুমারে আচ্ছে কাম পর লোগ খুশ হনে লগে তো তুমি উসে খুশি না হো, আগর তুমি তুমারে হক কাম পর লোগ মালামত করে তো তুমি উসে গমগিন না হো, আর আগর তুমারে আচ্ছে কাম পর লোগ খুশ হো তো তুমি উসে খুশি না হো। ফরমাত রিওয়ায়ত মে আতা হ্যায় কি ইসকো মুখলিস কেহতে হ্যায়, জিসকো না কিসি কা মালামত কো গম হক কে বারে মে ওর না কিসি কিসি কে ওর না হক কাম কে বারে মে কিসি কো না জিসকো খুশি হো, আপনে আমল কো আল্লাহ কে লিয়ে ইস তরহ করো কি আল্লাহ কে গায়ে কে সামনে জাহির না হো। দেখো দেখো সুর দেখো দেখো তো আসলে ওয়াক্ত নেই হ্যায় খুদ হি দেখো আজ তা মুন্তখাব হাদিস মে পড়ে দিতে নেই হ্যায় কি ریاکار کے عمل پر اس کو کیا ملے گا اللہ کے یہاں سے؟ اے ساری رات کے کہ یا رسول اللہ اے شروع اللہ کا راستہ مل جاتا ہے تو اس کو سیر مل جائے. آپ نے فرمایا اس کو اللہ اس کو اس چیز کے جو کچھ نہیں ملے گا دنیا اور آخرت میں. کہ تیر بھی اللہ کے راستے میں جانے کے لیے چاہیے تھا. پوچھا ہے کہ نہیں کہ ایک آدمی ہمارے سے نکلتا ہے تو اس کو ایک تیر مل جائے. فرمایا کہ اس سے تیر کے سوا کچھ نہیں ملے گا. بس ہم اپنے اندر ان صفات کو پیدا کرنے کے لیے اللہ کے راستے میں نکل رہے ہیں. بھائی دوستو عزیزو, ہمارے دل میں اللہ کے راستے میں نکلنے کی ایسی عظمت اور ایسا جذبہ اور ایسا شوق ہو جیسے صحابہ کے دلوں میں شوق تھا. ہمیں اپنی بستیوں میں رہنا باہر نکلنے سے افضل نہیں, کیونکہ مدینہ میں رہنا باہر نکلنے سے افضل نہیں. صحابہ کرام حضرت اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں بھی اور آپ کے بعد بھی باہر نکل کر عمل کرنے کو مدینہ منورہ میں رہ کر عمل کرنے سے افضل سمجھتے تھے. عبداللہ رواحہ رضی اللہ تعالیٰ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے. آپ نمایا کہ تم گئے نہیں کہ جمعہ بھر کے چلا جاؤں گا. آپ نمایا کہ صبح نکلنے والی جماعت ان سے 500 آگے نکل گئی. ہر وقت اب ہمارے درمیان صحابہ کے خلوص کے مذاکرے ہوں. اصل میں ہمارے مجمع کام اس لیے بیٹھ رہا ہے کہ ہمارے اندر اللہ کے راستے میں نکلنے کا وہ جذبہ اور شوق نہیں ہے کہ جذبہ صحابہ کا تھا. سب سے بڑی غلطی ہم سے یہ ہو رہی ہے, بات یاد رکھیے, سب سے بڑی غلطی ہو رہی کہ ہم نے صحابہ کے خلوص کو کتاب پر محروم کیا ہوا ہے. نہیں, یہ سب جو اس کے فضائل ہیں. کتاب ایک عارض ہے, جو کوئی پیش آیا کوئی پیش نہیں آیا. قیامت تک صحابہ کی نقل حرکت کے فضائل, قیامت تک امت کی نقل حرکت کے فضائل ہیں. خوب دیکھا کر حدیثوں میں اللہ تعالیٰ سے نکلنے کی فضیلت اور نکل کر عمل کرنے کی فضیلت مقام کے مقابلے میں, مقام پر رہ کر عمل کرنے کے مقابلے میں کتنی زیادہ ہے, کتنی زیادہ ہے. آپ نے فرمایا کہ اگر تم ساری جگہ مال خرچ کر لو وہاں کے راستے میں اطرائے رواحہ صبح نکلنے والی جماعت کی فضیلت کو حاصل نہیں کر سکتے. میرے دوست عزیزو, یہی مسئلہ پیش آ گیا ہے عمر کے زمانے میں کہ معاذ رضی اللہ تعالیٰ جو آج ہوئے سارے علماء میں سارے صحابہ میں وہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے. حضرت نے فرمایا کہ معاذ تم گئے نہیں کہ جمعہ بھر کے چلا جاؤں گا. فوراً یاد چلایا کہ تمہیں یاد نہیں کر رکھنے کے لیے کیا فرمایا تھا عبداللہ بن رواحہ سے. دیکھو میرے دوستوں, ہر وقت ان فضائل کو یاد رکھو. ایک بات اور اثر دی ہے, صحابہ کرام کے اللہ کے راستے کی نقل حرکت میں کمی آنے پر جو اللہ کی طرف سے ناراضگی کے واقعات ہیں انہیں بھی پڑھا کرو. جہاں ہمیں معلوم ہے کہ اللہ کے راستے میں نکلنے پر اللہ کتنے خوش ہوں گے, وہاں ہمیں معلوم ہونے چاہیے کہ اللہ کے راستے کی نقل حرکت میں کمی آنے پر اللہ ناراض ہوں گے. اس سے ہم حرکت میں رہیں گے, ورنہ ہمارا کام کو ہمیں اس سے بیٹھ رہا ہے کہ انہیں نکلنے کے فضائل کی تو خبر ہے, لیکن اللہ کے راستے میں نکلنے میں تاخیر ہونے پر اللہ کی طرف سے ناراضگی اور اس کی رہیوں کا علم نہیں ہے. اس لیے میں عرض کر رہا کہ واقعات کو غور سے پڑھو تاکہ ہمیں پتہ چلے اللہ کے راستے کی نقل و حرکت کتنی ضروری ہے. اور عالمی سطح پر اور امت کی سطح پر دین کی احیاء کا یہی سبب ہے کہ اللہ کے راستے کی نقل و حرکت میں تسلسل رہے. اس لیے میرے دوست عزیزوں, میں عرض کر رہا تھا کہ ہم ان باتوں کو اپنے پیدا کرنے کے اللہ کے راستے میں نکل رہے ہیں. جماعت رات کو بن گئی تو اللہ کے نبی نے صبح نہیں ہونے دی جماعت کو. فرمایا کیا تم جنہیں صبح کو میرا گزارنا نہیں چاہتے؟ بس ہم اللہ کے راستے میں نکلیں, جو تکلیف پیش آئے وہ صحابہ کی تکالیف میں تلاش کریں, اس جذبے سے چلے جس جذبے سے صحابہ چلے ہیں. جو تکلیف آئے اس شکایت نہ کرو, شکر کرو. اے اللہ تم نے اس قابل سمجھا کہ تم اس پر صحابہ کی تکالیف مجھ پر لایا. اس طرح ہمیں جماعت میں نکل اجتماعی طور پر نکلنا ہے, امیر کی اطاعت کے ساتھ چلنا ہے. نگاہیں نیچی ہوں, کلمہ زبان پر ہو, لایانی باتوں سے آپ کو بچاتے رہی ہو. لایانی باتیں تو شہادت کے دریوں سے بھی روک دیتی ہیں. ایک صحابی حق کے میدان میں شہید ہوئے, ان کی لاش گھر پہنچائی گئی. آپ صلی اللہ علیہ وسلم تسلی دینے کے لیے تشریف لے گئے. ان کی والدہ نے کہا میرے بیٹے یہ جنت مبارک ہو. آپ نے فرمایا تم نے کیسے جنتی کہہ دیا؟ کہ ممکن ہے کہ اس نے اللہ کے راستے میں کوئی لایانی بات کی ہو یا کوئی ایسی چیز کسی کو دینے سے روک لی ہو استعمال کے لیے دینے سے جس کے دینے میں اس کا کوئی نقصان نہیں تھا. تم نے جنتی کیسے کہہ دیا؟ حالانکہ وہ حج کے میدان میں شہید ہوئے, ان کے جنتی ہونے میں کیا شک تھا؟ اے اللہ نے فرمایا تم کسی کے بارے میں نہیں کہہ سکتے کہ یہ جنتی ہے. کیوں؟ کہ اس نے اللہ کا راستہ نکل کر لایانی بات کی ہوگی. میرے دوست عزیزو, ہم جماعت میں نکلتے ہیں, چلو اس کی عرض بھی کر لوں, چلو دنیا کا کام بھی کر لوں, چھوٹا سا جماعت میں سے چل ہی رہا ہوں, یہ دنیا کا کام بھی کر لوں. شہادت کے درجوں سے بھی روک دیتا ہے, اللہ کے دین کی بہن کے ساتھ کسی اور عمل کو شریک کرنا, کسی دنیا کے کام کو شریک کرنا. کہ ایک صحابی بلکہ فرمایا عمر رضی اللہ عنہ نے اپنے صحابہ اپنے ساتھیوں سے کہ اللہ کے راستے میں قتل ہونے والے کو تمہیں شہید کیسے کہہ دیا, ممکن ہے کہ اس نے جماعت میں نکل کر تھوڑی زیارت بھی کی ہو. یہ زیارت کا کرنا اللہ کے راستے میں نکل کر یہ اس کو شہادت کے درجے سے روک دے گا. دیکھو میرے دوستو, یہ ساری باتیں ہمارے لیے انتہائی خوف پیدا کرنے والی ہیں اور فکر مند کرنے والی ہیں. ہم کام کو یکسوئی کے ساتھ کریں, اس کام میں لگے ہوئے ہوں, اس کام کے علاوہ کسی اور کام میں نہ لگے. ہاں جب وقت آ گیا اللہ کے راستے سے کریں تجارت, اسے انکار نہیں ہے. اللہ کے راستے میں نکل کر تو یکسوئی سے اسی کام میں لگے رہیں, نہ لا یعنی کام کریں اور نہ لا یعنی باتیں کریں. ہم سواری پر تو سواری کو مجبوری کا ذریعہ استعمال کرو, ورنہ اللہ کے راستے پیدل چلنا سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والا ہے اور جہنم کی آگ کو حرام کرنے والا ہے. ہر ایک کو دعوت دیں, ہر فرد کو دعوت دیں. یہ نہ سمجھے کہ کس کو دعوت دینی کس کو نہیں. ہر فرد کو دعوت دینا یہ سب سے اہم سنت ہے, یہ سب سے اہم سنت ہے کہ ہر فرد کو دعوت دیں. سواری میں بیٹھے ہیں, ہر ایک کو دعوت دیں. جہاں کا ہمارا رخ بن گیا وہاں پہنچے, مسجد سے اقتدا کریں, مسجد میں سورت مطابق داخل ہوں. جاتی میرا کام یہ ہے کہ ساتھیوں کو جمع کر کے مقامی شادی بھی اگر ساتھ ہو تو اچھی بات ہے, مشورہ کر لو, چوبیس گھنٹے کا نظم بنا لو, اپنے کھانے کا نظم پہلے سے بنا لو تاکہ سوال کی شکل نہ بنے. ہمیں چوبیس گھنٹے کا عمل کا مشورہ کر لینا ہے. میں تعلیم کو تفصیل سے عرض کر چکا, تعلیم گشت کر چکا. ایک گشت ہوگا حضوری گشت وہاں کے خواص سے ملاقات کے لیے, علماء سے ملاقات کے لیے. ایک عمومی گشت ہوگا ہر فرد کے گھر پر جا کر اس کو اللہ کے راستے کے لیے تیار کرنا, اس کو نکالنا. ایک جنہیں تیار کر لیا ان کو وصول کرنے کے لیے اصولی گشت ہوگا. ایک تعلیم کے دوران تعلیمی گشت ہوگا, ایک عمومی گشت ہوگا. ان سارے گشتوں کا اہتمام کرتے ہوئے کرنے کام اپنے آپ کو مشغول رکھنا ہے اور نہ کرنے کام سے اپنے آپ کو بچانا ہے. ہر جگہ سے نقد جماعتیں نکال اللہ کے راستے میں نکالنی ہیں. دیکھو جتنی جماعتیں نکلیں اللہ کے راستے میں, یہ بات یاد رکھو, جو جماعت جس مسجد میں جائے اس مسجد کے ماں کے جمعہ والوں کو ساتھ لے کر انہیں مقامی کام اپنے ساتھ لے کر کے دکھلا دے. پانچ کام ان کی مسجد میں شروع ہو جائیں, تعلیم, مشورہ, پھر روزہ جماعتوں کا نکلنا, گھروں کی تعلیم اعتماد میں شروع ہو جائے, اور اپنے ساتھ لے کر مقامی لوگوں کو انہیں ڈھائی گھنٹے کی محنت کر کے دکھلا دینا. جب دیکھ لو جس مسجد میں ہمارے شروع ہو گئے اس میں جتنے بھی دن لگ جائیں, دو دن, تین دن, چار دن, کوئی حد نہیں ہے. ہمیں تو کام جماتے ہوئے چلنا ہے, کام جماتے ہوئے چلنا ہے. جب دیکھا کہ اس مسجد میں ساتھیوں نے کام سمجھ لیا اور شروع ہو گیا, جماعت یہاں سے نفر نکل گئی, آگے بڑھ جاؤ. ایک ایک مسجد میں کام جماتے ہوئے ہمیں چلنا ہے. مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ نے ایک جماعت روانہ فرمائی, وہ جماعت وہاں پہنچی حضرت پیچھے سے, ان کی نصب کے لیے دو ساتھیوں کو بھیجا. وہ جماعت وہاں سے آگے بڑھ گئی, جو نصب کے لیے گئے تو واپس آ گئے. حضرت پوچھا کیا ہوا؟ کہ جی وہ جماعت وہاں تھی نہیں. حضرت کو غصہ آیا, حضرت جماعت کو غصے میں خط لکھا. وقت نے لکھا کہ شیطان اپنے حربے میں کامیاب ہو گیا, کتنے ایک جگہ سے اٹھا کر کسی جگہ لے گیا تاکہ کہیں بھی ان اعمال کی سزا قائم نہ ہو جن اعمال سے ہدایت پھیلتی ہے. شیطان اپنے حربے میں کامیاب کیا. حضرت کا خط میں سنا رہا ہوں آپ کو, حضرت کا خط ہے یہ کہ شیطان اپنے حربے میں کامیاب ہو گیا, تمہیں ایک جگہ سے سارے دوسری جگہ لے گیا تاکہ کہیں بھی کام کی جماعت کی شکل نہ ہو, ان اعمال کی سزا قائم نہ ہو جن اعمال سے ہدایت پھیلتی ہے. اس لیے ہم کام جماتے ہوئے چلیں. تمہارا محترم دوست ابھی گوپالن جی ہیں ادنا درجہ ریا و شرک. ریا مانی ہلو مانس کے دیکھا جن اللہ کے راضی کر نیت نہ ہے, کارن سب جنسر مدد نیت ہل آسل نیت بنیاد اوپرے اللہ تعالی آج ثواب دان کریں. اللہ راستہ جی دیسی ہمارا تو ہمارے نیت صحیح ہوا چاہیے, اللہ کے راضی کرے ادیہ ہوا چاہیے, اور کوش نہ ہوا چاہیے. کارن نیت جہاں مانسر ٹھیک نہ ہے تو ওইটার উপরে কোনো হাজির সওয়াব পাওয়া যায় না. যাহা থেকে একজন লোক তার নাম ছিল সাহাবাদের জমানায় কুজমান, সে লড়াইয়ের ময়দানের মধ্যে কাফেরদেরকে খুব কতল করলো এবং নিজেও আহত হয়ে পড়ে গেল. তো সাহাবারা যুদ্ধের শেষে তার কাছে একত্রিত হলেন আর তাকে খুব সুসংবাদ দিলেন যে তোমার জন্য কুজমান সুসংবাদ হোক. তো কুজমান বলল কিসের সুসংবাদ আমাকে দিতেছ? আরে আমি তো আখিরাতের জন্য আজ আজ সবাবের জন্য আমি যুদ্ধ করি নাই, আমি তো আমার কওমের জন্য যুদ্ধ করছি। মেরে মহতরম দোস্তা বুঝলো আমার কওমের লোক সাহাবা বলে যে এনাদের পক্ষ হ্যাঁ এনাদেরকে জিতাইবার জন্যই আমি যুদ্ধ করছি, আমি তো কোনো আজ সবের জন্য কোনো যুদ্ধ করি নাই। মেরে মহতরম দোস্তা বুঝলো কোজমান শেষ পর্যন্ত কি হল বলে যে যখন তার জখমের কষ্ট বেড়ে গেল সে নিজেই নিজের তীর ডান থেকে তীর বের করে আত্মহত্যা করল। তো মেরে মহতরম দোস্তা এত বড় কাজ করছে কিন্তু সাহাবাদের সাহায্য করছে, সাহাবাদের পক্ষ হয়ে যুদ্ধ করছে এবং তার যুদ্ধ পারদর্শিতার কারণে সাহাবারা জয়যুক্ত হলেন। কিন্তু তারপরেও তার নিয়ত কি ছিল বলে নিয়ত আমার এই ছিল যে আমার কমের পক্ষ হয়ে তাদেরকে জিতাইবার জন্য তাদের পক্ষ হয়ে লড়াই করছে, তাদের পক্ষ হয়ে লড়াইতে যান দিস। এমনিভাবে মেরে মহতরম দোস্তা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা যে ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাহ ইসলামকে কেউ জিজ্ঞাসা করছে বলে যে একজন লোক আল্লাহর রাস্তায় যেতেছে একটা তীর পাওয়ার জন্য, তীর পাওয়ার জন্য গনিমতের মাঝে মধ্যে তীর পাওয়া যাবে, ওই তীর সে জেহাদের ময়দানেই খরচ করবে। কিন্তু তারপরেও কি বলতেছেন বলে যে যে তীর পাওয়ার জন্য যেতেছে তো তার ভাগ্যে ওই তীরই যে যা সে পাইছে, তীর ছাড়া আর কিছুই তার কিসমতে জুটবে না, দুনিয়া আখেরাতে আর কিছুই সে পাবে না, ওই এক তীরই পাবে। তো মেরে মহতরম দোস্তা বুঝলো নিয়তকে সহি করা কতখানি জরুরি, বলে যে একজন লোক আল্লাহর রাস্তায় যেতেছে তো সে তার নিয়তের মধ্যে ব্যবসা করারও নিয়ত থাকে, তো ব্যবসা করার নিয়ত থাকলে আর হইল না, বরং এই রাস্তাটা খালিজ হওয়া চাই, কোনো অন্য কোনো নিয়ত হওয়া চাই না। কারণ সমাজ রাজ্যরা জানু বললেন যে তোমরা যে কেউ আল্লাহর রাস্তায় এই রাস্তায় মারা যায় কতল হয়ে যায় তাকে তোমরা শহীদ বলো, শহীদ তো সে, শহীদ তো সে যে শুধু এই রাস্তায় আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য বাইরেছে। হতে পারে তুমি যাকে শহীদ বলতেছ সে হয়তো কোনো ব্যবসা করছে এবং তার ব্যবসার মুনাফা তার উঠের যে থৈলার মধ্যে সেখানে তার সে মুনাফাও রয়ে গেছে। তো কাজে এই লোক তো আল্লাহর রাস্তায় শহীদ হয় নাই, শহীদ তো সে হবে যে শুধু আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজের নিয়তকে অত্যন্ত সাফ করা চাই, পরিষ্কার করা চাই, আল্লাহর রাস্তায় চলতেছি নিয়ত শুধুমাত্র আল্লাহকে রাজি করার হওয়া চাই, আর কোনো যে কোনো কাজ করি আমি সব কাজের মধ্যে আমার নিয়তকে আমি ঠিক করে নেই যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আমি তো শুধু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যেই আল্লাহর রাস্তায় বেরোতেছি। এমনিভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় বের হওয়ার যে ফজিলত ওই ফজিলত আমাদের সামনে থাকা চাই। মুনতাখাব হাদিসের মধ্যে অনেক হাদিস জমা করা হয়েছে, ওই সমস্ত হাদিসগুলো আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর রাস্তায় কীরকমভাবে চলা চাই এবং আল্লাহর রাস্তায় তার জজবা আমাদের কীরকম হওয়া চাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ ঘরে থাকার চেয়ে ঘরে বসে আর অমল করার চেয়ে আল্লাহর রাস্তায় যাওয়া যে কত বেশি উত্তম, ইহাদেরকে মদিনায় থাকার চেয়েও আল্লাহর রাস্তায় যাওয়া বেশি উত্তম। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু ওনার জামাত সকালবেলা রওনা হয়ে গেছে, উনি জুমা পর্যন্ত হুজুরের পিছনে জুমার নামাজ পড়ে রওনা হবেন বলে তিনি থেকে গেলেন। হুজুর যখন দেখলেন বলে না আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি গেলে না, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনাতে আপনার পিছনে শেষ জুমাটা পড়ার জন্য রয়ে গেছি। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সাথীরা যারা সকালবেলা রওনা হয়ে গেছে তারা তোমার চেয়ে 500 বছর আগে চলে গেছে। মেরে মহতরম দোস্তা রেওয়াজে আছে হুজুর বলছে তুমি যদি সারা দুনিয়া ভরা সমস্ত সম্পদ খরচ করে দাও তবুও তুমি তোমার সাথীদের সমান হইতে পারবা না, তারা এত অগ্রগামী আগে চলে গেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় বাইর হওয়া আল্লাহর রাস্তায় যাবার চলতেছি সাহাবাদের ওই জজ্বার সঙ্গে আর ওই রকমের যে আগ্রহের সঙ্গে আমি এই রাস্তায় কি পাবো কি আমার পাওনা, মেরে মহতরম দোস্তা কত বিশাল আজর সব আল্লাহ তারা এই রাস্তার মধ্যে রাখছেন সেই জিনিসকে আমাদের সামনে রাখা চাই। উনি বলছেন একটা কথা যে হাদিসের মধ্যে যত ফজিলত আল্লাহর রাস্তায় আসছে অনেকে কথা মনে করে যে এগুলি তো যুদ্ধ করার ফজিলত, উনি বলেন যে যুদ্ধ করার ফজিলত নয় এগুলি তো সবই আল্লাহর রাস্তায় যাওয়ারই ফজিলত, এবং সাহাবাদুর রহমানের এই ফজিলত যেরকম কেমন পর্যন্ত একই ফজিলত থাকবে। মেরে মহতরম দোস্তা বুঝল, হ্যাঁ সাহাবাদুর রহমানের কখনো কখনো যুদ্ধেরও এরকম ভাবে যুদ্ধেরও পরিস্থিতি এসে গেছে বলে তারা যুদ্ধ করছেন, তা না হলে তো তারা তো আল্লাহর রাস্তায় বের হওয়ারই ফজিলত ছিল এগুলা। যে রসুল্লাহ আসলামের জমানায় একজন জমাত তাদেরকে বলতেছেন এই কথা, হুজুর একাম তারা বললেন, হুজুর বললেন তোমরা বাইর হও না, তারা বললেন ইয়া রসুল্লাহ রাত হয়ে গেছে সকালে যাব, হুজুর বললেন যে তোমরা রাত্রেই কি জান্নাতের বাগানে বিচরণ করতে চাও না, তো রাত্রেই বের করে দিতেছেন। তিনি মদিনায় থেকে গেলেন এবং তিনি জুমার নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন, আর সুমর তাকে দেখে বললেন তুমি গেলে না, তো তিনি বললেন হ্যাঁ আমিরুল মুমিনিন, আমিও যাই তাদের সঙ্গে মিলিত হয়ে যাব। সাথীদের সমান তুমি হইতে পারবে না, এই হাদিস কি তুমি জানো না, এই ঘটনা কি তুমি জানো না, এই মহাজ তুমি কেন সকালবেলায় জমাতের সঙ্গে বের হয়ে গেলে না, মদিনায় অবস্থান করলে? এইটার দ্বারা এটাই বুঝলেন যে ভাই মদিনায় অবস্থান করার চেয়েও আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া অনেক আফজল এবং অনেক উত্তম। এই জন্য সাহাবাদের জমানায় তো এই জিনিসই ছিল, ঘরে থাকার চেয়ে আল্লাহর রাস্তায় নকল হরকত, আল্লাহর রাস্তায় চলাফেরা করা, বলে যে এটা ঘরে থাকার চেয়েও বেশি মূল্য রাখে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, ঘরে যখন থাকি আমরা তখন আমরা আমাদের মকামি কাজ যেটা আছে সেটা আমরা করব, আর যখন আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাই তো তখন আমরা আল্লাহ রাস্তার ফজিলত মকামের এই মকামে বসে থেকে মকামি কাম করার চেয়েও বেশি ফজিলত রাখে আল্লাহ রাস্তায় বের হওয়া। এই জন্য অনেকে মনে করে যে ভাই আমি তো ঘরে যেতেছি সেখানেও নেকামলি করব, সেখানেও আমি মকামি কাজ করবো, বলে ভাই ঘরে বসে মকামি কাজ করার চেয়ে আল্লাহ রাস্তায় বের হওয়ার ফজিলত অনেক বেশি। সাহাবাদের জমানায় সাহাবাহ মাইন তারা মদিনায় থাকার চেয়ে আল্লাহর রাস্তায় বের হওয়াকে বেশি পরিচয় জিনিস করতেন, এই জন্য তারা আল্লাহর রাস্তায় চলতেন। এখন মেরে মহতরম দোস্তা বুঝুন, আমরা আল্লাহর রাস্তায় চলতেছি, তো আল্লাহর রাস্তায় যখন চলব তো আমরা এরকম ভাবে নিজেদের মেরে মহতরম দোস্তা বুঝব, নিজেদের জমানকে হেফাজত করি, নিজেদের নিয়তকে সহি করি, আর এরকম ভাবে জিকির ফিকিরের সঙ্গে চলি, নজরকে নিচে রাখি, আমিরের কাজ করি, এবং যে কোনো জায়গায় আমরা পৌঁছি সেখানে পৌঁছার পরে মেরে মহতরম দোস্তা বুঝুক ওখানে যে প্রথম আমরা মশওয়ারা করব এবং আমাদের খাওয়া দাওয়ার নিজাম কায়েম করে নিব, পাকশাকের ইন্তজাম, খেদমতের কাজ আঞ্জাম, খেদমতের কাজ আমরা ওইটার ব্যবস্থা আগেই করব, যাতে মহল্লার লোকেরা আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ না পায়, অথবা আমরাও মহল্লার লোকদের দাওয়াত দেওয়ার অপেক্ষায় না থাকি, আগেই আমরা খেদমতের কাজ নিব। আমি মহতরম দোস্ত যেখানেই যে কোনো মসজিদেই যাই না কেন সেখানে মেরে মহতরম দোস্ত আমরা এক নম্বর তো হলো সেখান থেকে আমরা নগদ জমাত আল্লাহর রাস্তায় বের করব, এবং ওইখানে যে মকামি কাল আছে ওইখানে লোকদেরকে জমাত বানায়া মকামি কাম তাদেরকে বুঝায়া এবং হাতে কলমে তাদেরকে মকামি কাজ করে দেখায়া পাঁচ কাজ কিভাবে করে, এবং এমনিভাবে মেরে মহতরম দোস্ত বুঝব যে আড়াই ঘন্টা সময়ের মধ্যে এরকম ভাবে মসজিদ আবাদির যে মেহনত ওই মেহনত তাদেরকে হাতে কলমে শিখায়া দেখায়া তারপরে আমরা মসজিদ বদল করব। এতে চাই একদিন লাগে, দুই দিন লাগে, চার দিন লাগে, তো কোনো দিনের কথা নয়, কথা যে আসলে তো আমাদেরকে ওইখানে কাজ করে ওই মসজিদকে আবাদ করে সামনে যেতে হবে, এই মসজিদ থেকে জমাত নগদ জমাত আমরা রাস্তায় বের করতে হবে। আর মানে ইয়াসাব রহমতুল্লাহ জমানে বলেন যে এক জমাতকে পাঠাইলেন এবং পিছনে দুইজনকে তাদের নুসরতের জন্য আবার পাঠাইলেন, তো নুসরতের সাথে যারা গেল তারা যেই মসজিদে সেই জমাত থাকার কথা ছিল ওই মসজিদে ওই জমাতে একদিন পরেই আরেক মসজিদে অন্য এলাকায় চলে গেছে, তারা যায় ওই মসজিদে তাদেরকে পায় নাই, তারা ফিরে চলে আসছে। তো আর মানে আসতে হবে হোসেল জিজ্ঞেস করেন কি ব্যাপার তোমার চলে আসলে কেন, বলে যে হুজুর ওই মসজিদে তো ওই জামাত নাই, যে জামাতের নুসরতের জন্য আপনি পাঠিয়েছেন ওই মসজিদে তো ওই জামাত নাই। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ হরমান ইলিয়াস সাহেব আব্দুল্লাহ আলী ওই জামাতকে চিঠি লিখলেন, আর চিঠির মধ্যে এটাই লিখলেন যে শয়তান তার ষড়যন্ত্র এবং তার কাজের মধ্যে তোমার শয়তানকে তোমরা কামিয়াব করে দিলাম। শয়তান কামিয়াব হয়ে গেল, সে তার চালের মধ্যে শয়তান তার চালের মধ্যে কামিয়াব হয়ে গেছে। শয়তান এমনি চাইতেছে যারা কোন মসজিদের মধ্যে যেন কোনো কাম জমাইতে না পারে। এখানে এক মসজিদ থেকে আরেক মসজিদে চলে যায়, এক মসজিদ থেকে আরেক মসজিদে চলে যায়, কোনো জায়গায় কাম না জমে। যদি তোমরা এখানে কাম জমাইতা, উদ্দেশ্য তো এমনিই ছিল যে যে মসজিদে গেছি সেই জমি মসজিদ থেকে নগদ জমা চালার রাস্তায় বের হয় এবং সেই মসজিদে মকামি কাজ চালু হয়ে যায়, মসজিদ আবাদের কাজ চালু হয়ে যায়। এটা কিছুই করলাম না, শয়তানই এমনি চায় যে এই জমাত খালি ঘুরতে থাকুক, মসজিদের পর মসজিদ বদল করতে থাকুক, কোনো জায়গায় কাম না হোক। তো শয়তান তার চালের মধ্যে, চালাকের মধ্যে শয়তানকে কামিয়াব করে দিছ তোমরা। এই কথা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে ওই জামাতকে দেখছেন, জামাতের কাছে চিঠি দেখছেন, আর চিঠির বিষয়বস্তু এটাই ছিল যে তোমরা শয়তানকে তার চালের মধ্যে কামিয়াব করে দিছ, সফল করে দিছ। শয়তান এটাই চায় যে তারা মসজিদের পর মসজিদ বদল করে চলে যায়, কোন জায়গায় কাম চালু না হোক। আর তোমাদের তো উচিত যে এক মসজিদের মধ্যে যেখানে এখানে যতক্ষণ পর্যন্ত কাজ চালু না হয়েছে, এই মসজিদ যতক্ষণ পর্যন্ত এখানে এখান থেকে আল্লাহ রাস্তা জমাত তৈরি হয়ে গেছে, মসজিদের জমাত তৈরি না হয়েছে, তাদেরকে কাম না দেখেছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদ থেকে অন্য মসজিদে যাব না। এভাবে ইনশাআল্লাহ যে আল্লাহ রাস্তার এই মেহনতকে আমরা পুরা করব। আর এরকম ভালো হচ্ছে না কথা যে ভাই গাছ আছে সারা দিনের মধ্যে মশওয়ারা করব, যত গাছ আছে খুসুসি গাছ, অমুমি গাছ বলেন, তস্কিরি গাছ বলেন, তালিমি গাছের সব রকম গাছ তো আমরা পুরা করব। এরকম ভাবে আমরা আমাদের সারাদিনের প্রোগ্রাম ওই মশওয়ারার মধ্যে আমরা পুরা করে নেব এবং এই সমস্ত গাছগুলি আমরা গাছ পুরা করব, তালিম পুরা করবো, রোজানার আমল আমরা আমাদের পুরা করব এবং এর সাথে সাথে নগদ জমাত বের করা এবং ওই মসজিদের কামকে চালু করা, এটার জন্য একদিন লাগে, দুদিন লাগে, তিন দিন লাগে, আমরা ওই মসজিদে কাম করে তারপরে অগ্রসর হবো।